ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له، ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدًا عبده ورسوله، صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين. وقال الله سبحانه وتعالى: ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وقال الله سبحانه وتعالى: والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال عليه الصلاة والسلام: من قال لا إله إلا الله مخلصا دخل الجنة. قيل: وما إخلاصها؟ قال: أن تحجزه عن محارم الله. وقال عليه الصلاة والسلام: مثل المؤمن والإيمان كمثل فرس في آخيته يحول ثم يرجع إلى آخيته، أو كما قال عليه الصلاة والسلام. میرے محترم دوست بزرگ عزیزوں، ایک اچھا خاصا مجمع اس نحیت کے ساتھ متعلق اور منسلک ہے، لیکن ہمارے دنوں کے اندر دعوت الی اللہ سے جو اللہ کے قرب کا یقین ہوتا، اور دعوت الی اللہ سے ہر زمانے میں برے سے برے ماحول کا اور اپنے حج کو پہنچی ہوئی بیٹی دعوت اللہ کی محنت سے ہمیں اس ماحول کے بدلنے کا جتنا یقین ہونا چاہیے تھا وہ یقین نہیں ہے، اور یہی وجہ ہے کہ ہمیں اعمال دعوت پر استقامت نہیں ہے. اللہ رب العزت نے دعوت اللہ کو ضابطہ قرار دیا ہے، اور یہ یاد رکھنا، ضابطہ جسے کہتے ہیں، ضابطہ اس کو کہتے ہیں جو قیامت تک کبھی بدلنے والا نہیں ہے. اللہ کا ضابطہ ہے، یہ اللہ کی سنت ہے جس میں کوئی تبدیلی نہیں ہے. وہ ضابطہ دعوت اللہ، یہ ضابطہ ہے یقین اور ماحول کے بدلنے کا. اگر امت اپنے حسب و فجور میں اور اپنے گناہوں میں اور بے دینی میں کس حد کو پہنچ جائے کہ اللہ رب العزت اس کو ہلاک کرنے اور ان کا عذاب دینے کا فیصلہ فرما لے، تب بھی دعوت دینے والا یہ یقین رکھتا ہے کہ مجھے اتنی امید ہے کہ یہ دعوت کے تقوی پر آ جائیں گے. کیونکہ ایک قوم جن سے اللہ رب العزت کو نے یہ وعدہ لیا تھا کہ تم ہفتے کے دن شکار نہیں کرو گے، میرے محترم دوستو، ان کو دعوت دینے کے لیے جماعت چلی، حالانکہ اللہ رب العزت نے ان کو ہلاک کرنا، عذاب دینا طے کر لیا تھا، لیکن دعائی کو اپنی محنت پر یقین اور بصیرت اتنی ہوتی ہے کہ وہ کبھی اپنی دعوت میں بے دینی کے ماحول سے متاثر نہیں ہوتا. اس کو یقین ہوتا ہے کہ اللہ رب العزت نے ہمیں وہ محنت عطا فرمائی ہے جس پر اللہ نے ہر زمانے میں یقینوں کے بدلنے اور برے ماحول کے صحیح ماحول میں تبدیل ہونے کے اللہ نے وعدے فرمائے ہیں. چنانچہ ایک جماعت ان کو دعوت دینے کے لیے چلی، ایک قوم جو صلحا نے یہ کہا کہ ان کی کیوں دعوت دیتے ہو, ان کو تو اللہ رب العزت نے ہلاک کرنا طے کر لیا ہے. دعوت دینے والوں نے کہا ہمارے دعوت دینے کی دو وجہ ہیں, ایک تو ہمیں اس کی امید ہے کہ یہ تقوی پر آ جائیں گے, اور ہم اللہ کے یہاں اپنی ذمہ داری کو پورا کرنے والے مانے جائیں گے. اس پر اللہ رب العزت نے فرمایا کہ جو دوسروں کو بلائی کی طرف لانے کی کوشش کرے گا اور برائی سے روکے گا, اگر ہم نہ ماننے والوں کو عذاب دینے لگے تو ہم بلائی کو بند کرنے والے برائی سے روکنے والوں کو ہر حال میں نجات دیں گے. فلما نسوا ما ذکروا به انجینا الذین ینہون عن السوء, میں نے اس لیے عرض کیا ہے کہ ماحول کی کا بگاڑ اور امت کا فسق و فجور ہمیں کبھی بھی اس محنت کے بارے میں اس شک میں نہ ڈالے کہ اب ہمیں اپنا طریقہ بدلنا پڑے گا, کیونکہ اب بے دینی حد سے بڑھ گئی ہے. میں عرض کرنا چاہتا ہوں کہ دعوت الی اللہ یہ اللہ کا ضابطہ ہے, دعوت الی اللہ اللہ کا ضابطہ ہے. اللہ رب العزت نے دعوت میں یقین اور ماحول کی تبدیلی رکھی ہے. جب دعوت مزاج نبوت اور نہج نبوت پر اور طریقہ نبوت پر دعوت دی جائے گی, اللہ رب العزت اس طرح یقینوں کو اور ماحول کو بدلیں گے کہ طفیل بن عامر دوسری رضی اللہ تعالیٰ عنہ, جنہوں نے آپ صلی اللہ علیہ وسلم کی بات کو نہ سننے کے لیے اپنے کانوں کے اندر روح ڈال لی تھی کہ مجھے کوئی بات محمد کی سننی نہیں ہے, لیکن اللہ رب العزت نے یہ فرماتے ہیں کہ میں کانوں میں روح ڈال کر مسجد حرام میں داخل ہوا, محمد صلی اللہ علیہ وسلم کعبے کے پاس نماز پڑھ رہے تھے, میرے دل نے یہ کہا کہ ان کی بات سننی چاہیے. انہوں نے کیا ساتھ سمجھے والے فرماتے تھے کہ دعوت جب اس طریقے اور اس قربانی کے ساتھ دی جائے گی جو محمد صلی اللہ علیہ وسلم اور آپ کے صحابہ کا طریقہ ہے, اگر اس طریقے سے دعوت دی جائے گی تو دعوت براہ راست قلوب پر اثر کرے گی, دعوت براہ راست قلوب پر اثر کرے گی. تو صحیح اتنا دوسرے رضی اللہ تعالیٰ جو کان بند کیے ہوئے تھے آپ کی بات کو سننے سے, اللہ رب العزت نے یہ فرماتے ہیں کہ اللہ مجھے آپ کی بات سنوا کے رہے, حالانکہ میں سننا نہیں چاہتا تھا, میں نے کان سنی نکالی اور آپ کی بات کو سنا, مجھے آپ کی بات پسند آئی, میں نے فوراً اسلام قبول کیا اور عرض کیا کہ یا رسول اللہ میں اپنی قوم کو جا کر دعوت دوں. میرا محترم دوستوں, اللہ رب العزت نے اس طریقے دعوت کے اندر دین کے پھیلنے کا ایک تعزیہ رکھا ہے, عمل سے عمل کے زندہ ہونے کا ایک تعزیہ رہا ہے. جو طفیل بن عامر دوسری رضی اللہ تعالیٰ جو آپ کی بات سننا نہیں چاہتے تھے, وہ اپنی قوم دعوت دے کر گئے, ان کے ذریعے سے 80 خاندان اسلام میں داخل ہوئے, ان کے ذریعے 80 خاندان اسلام میں داخل ہوئے. ہمیں ان واقعات سے ضرور غور کرنا چاہیے تاکہ ہمارے دل کے اندر اس محنت سے اپنے اور سارے عالم بچنے والے عام انسانوں کی ہدایت کا ہمیں دل سے یقین ہو کہ اللہ رب العزت نے دعوت کو ضابطہ قرار دیا ہے یقین اور ماحول کے بدلنے کا. نحمده ونصلي على رسوله الكريم, اما بعد, محترم دوست بزرگ اور بڑے سنجے بھائی, بشال ایک مجمع کے اللہ تعالی دعوت الی اللہ اللہ رضی کے مانوش کے دعوت دوار دیے کام ایک کاجر سنگے سمپرکت کرے دیشن اللہ تعالی بشال ایک مجمع کے کنجو میرے محترم دوست بلن جے اخنو پجن کامرہ ہوئی یقینی درجائے پہنچی نہیں جی دعوت الی اللہ اللہ دیگه مانوش کے دعوت دواری کاج ایت بڑو کاج جی دلیر یقین کے پریبتن کرے او ایتا پریبش کے ماحول کے پریبتن کرے دیں ایتا جوکن بودی آشبے تو دلیر یقین پریبتن حبے او ماحول اور پریبش پریبتن حبے. এবং মেরে মহাপ্রাপ্ত সদ্রুগ এর মধ্যে এই দাওয়াত ই আল্লাহর কাজের মধ্যে ইস্তেকামত হাসিল হবে। মানে একটা মানুষ এই কাজের মধ্যে জমতে পারে না, স্বাভাবিকভাবে যখন মানুষ ওই কাজের উপকারিতা সম্পর্কে সন্দিহান হয়, যে কাজের যে উপকারিতা বলা হয়েছে এটা কি আসলে এরকম, যখন তার সন্দেহ থাকে তো সে কখনোই ওই কাজের উপরে জমতে পারে না। তাকে ইয়াকিন হওয়া উচিত, তার ইয়াকিন হইতে হবে এ কথা যে এই কাজের দ্বারা যে উপকারিতা বলা হয়েছে সেটা অবশ্যই হবে, অবশ্যই হবে, তখন সে ওই কাজের উপরে জমতে পারে। মেরে মহতরম দোস্তা গুরুগুনি বলেন যে আল্লাহ পাকের রাবতা অর্থাৎ নিয়ম, রাবতার নিয়ম বলে হল যেটা কখনোই পরিবর্তন হবে না, আল্লাহ পাকের সুন্নত যেটা কখনোই পরিবর্তন হবে না। কোরআনে পাকি জায়গায় জায়গায় আল্লাহ তাআলা বলছেন আমার সুন্নত পরিবর্তন হয়েছে দেখবে না, অর্থাৎ আল্লাহ তাআলা সেই নিয়ম সেই রাবতা যেটা পরিবর্তনশীল কখনোই নয়, এবং সেই নিয়মের যে ফলাফল সেটা অবশ্যই হবে, অবশ্যই হবে, যেহেতু আল্লাহ নিয়ম পরিবর্তন হবে না। আল্লাহ তাআলা সেই নিয়মটা হলেই যে যখন দাওয়াত ইলাল্লাহ আল্লাহর দিকে মানুষকে দাওয়াত দিবার এই কাজ শুরু হয় তো আল্লাহ তাআলা দিনের ইয়াকিনকে পরিবর্তন করেন, এবং আল্লাহ তাআলা দাওয়াত ইলাল্লাহ এই কাজের দ্বারা যে এই কাজকে ওইরকম ইয়াকিনের সঙ্গে করবে তো সে এইরকম মুহূর্তে এইরকম অবস্থায় যে মানুষ বেদিনী এবং মানুষ আল্লাহ তাআলার অবাধ্য হইতে হইতে হইতে হইতে চরম সীমায় পৌঁছে গেছে, এবং আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করার ফয়সলা করে দিয়েছেন যে এরা আল্লাহ তাআলার অবাধ্য হয়ে গেছে, আল্লাহ তাআলার হুকুমকে নষ্ট করতেছে। এইরকম মুহূর্তেও একজন দায়ী সে নিরাশ হইতে পারে না যে এই কমকে তো অবাধ্যতার কারণে খোদায় পাক ধ্বংস করার সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন, ফয়সলা করে নিয়েছেন। এরকম পরিস্থিতিতেও একজন দায়ী ইলাল্লাহ আল্লাহ দিকে দাওয়াত দেনেওয়ালা সে নিরাশ হয় না, সে যে নিরাশ হয়ে সে দাওয়াত ইলাল্লাহর কাজকে ছেড়ে দেন। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বনি ইসরায়েলের এক জাতি তাদের সম্পর্কে আল্লাহ তাআলা ঘটনা বর্ণনা করছেন, যাদেরকে শনিবার দিন মাছ শিকার করতে নিষেধ করেছিলেন কিন্তু তারা অবাধ্যতা করল, এই কাজে তারা লিপ্ত হল, আল্লাহর হুকুমকে অমান্য করল, এবং তারা অমান্য করতে করতে এরকম চরমে পৌঁছল যে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করার ফয়সলা করে নিলেন। তো ওই তাদের সেই কমের মধ্যে একজন লোক যারা এই দাওয়াত ইলাল্লাহর কাজ করতেছিল তারা তাদেরকে নসিহত করার জন্য, তাদেরকে দাওয়াত দিবার জন্য তাদের তাদের দিকে রওনা হল, আর সেই কমের নেককার লোকেরা তাদেরকে বলল যে তোমরা এদেরকে কেন দাওয়াত দিতে যাচ্ছ, এদেরকে তো ধ্বংস করার খোদা ফয়সলা করে নিয়েছেন, এদেরকে দাওয়াত দিয়ে কি লাভ। তখন তারা ওইখানে দুইটা জবাব যদি উত্তর দিয়েছিলেন ওই দাওয়াত দেওয়ার লোকেরা তাদের কমের নেককার লোকদেরকে, এক উত্তর এই দিয়েছিলেন দুইটা কারণ দেখাইছে, একটা হলো যে আল্লাহ তাআলার আযাবের সিদ্ধান্ত যদি হয়েই থাকে, আল্লাহ যদি কমকে ধ্বংস করারই সিদ্ধান্ত করে থাকেন তারপরেও এরা যদি ধ্বংস হয় আমরা অন্তত পক্ষে বেঁচে যাব, আল্লাহ তাআলার কাছে এই কথা বলা যাবে ওজর হিসাবে যে আমরা তো তাদেরকে নিষেধ করছিলাম, আমরা তো তাদেরকে দাওয়াত দিয়েছিলাম, আল্লাহ তাআলা আমাদেরকে হয়তো আযাব থেকে রেহাই দিবেন। আরেকটা কারণ সেটা বলছিল যে আমরা যে তাদেরকে দাওয়াত দিব হইতে পারে শেষ মুহূর্তে তারা তাকওয়ার উপরে নিয়ে চলে আসবে, অর্থাৎ আল্লাহকে ভয় করা শুরু করে দিবে, দাওয়াত দেওয়ার কারণে তারা হয়তো আল্লাহকে ভয় করে আল্লাহ তাআলার অমান্য করা ছাড়বে তারা, আল্লাহ তাআলার হুকুমকে মানা শুরু করে দেবে। এই দুই কারণে আমরা তাদেরকে দাওয়াত দিব যে আল্লাহ তাআলা যদি ধ্বংস করেন তাদেরকে তো আমরা রেহাই পেয়ে দেব, আর হইল যদি হইতে পারে আল্লাহ তাআলা এই দাওয়াত ইলাল্লাহের দ্বারা তাদের ভিতরে তাকওয়া পয়দা করবেন, তাদের দিলের ভিতরে মেরে মহতরম দোষা বুঝব আল্লাহর ভয় পয়দা হবে, আর তারা আল্লাহ তাআলার অমান্য করা থেকে বিরত হয়ে যাবে। এই দুই কারণে তারা দাওয়াত দিতে চলে। এই জন্য বলেন যে দাঁড়ি যে দাওয়াত ইলাল্লাহ আল্লাহর দিকে মানুষকে দাওয়াত দেয়, কওমের অবস্থা যদি আল্লাহ তাআলার অবাধ্যতা নাফরমানি বেদিনী কাজের মধ্যে একেবারে চরমে পৌঁছে যায়, তবুও সে কখনো নিরাশ হতে পারে না, সে কখনো নিরাশ হবে না, কারণ আল্লাহ তাআলা তার সুন্নত রাখছেন, তার নিয়ম রাখছেন অপরিবর্তনীয়, যা কখনো পরিবর্তন হবে না। এইরকম আল্লাহ তাআলার নিয়ম, সেটা দাওয়াত ইলাল্লাহর মধ্যে যখনই এই দাওয়াতের কাজ হবে তখনই আল্লাহ তাআলা সরাসরি দিলের ভিতরে যকীন পয়দা করবেন এবং আল্লাহ তাআলা পরিবেশকে পরিবর্তন করে দেবেন, মাহলকে বদলাই দেবেন, গুনাহের মাহলকে আল্লাহ তাআলা নেকির মাহলের মাহল দ্বারা পরিবর্তন করে দেবেন। এটা আল্লাহ তাআলার ওয়াদা যে আল্লাহ তাআলা এই দাওয়াতের কাজের মধ্যে এই তাকদীর রাখছেন যে যখনই এই দাওয়াতের কাজ আল্লাহর দিকে দাওয়াত দিবার কাজ দুনিয়াতে শুরু হবে, তো আল্লাহ তাআলা এইরকম কওমের কে যাদের অবস্থা একেবারে অবাধ্যতার মধ্যে চরমে পৌঁছে তাদেরকেও আল্লাহ তাআলা ওই পরিবেশকে পরিবর্তন করে দিবেন। এবং আল্লাহ তাআলা বলেন যে মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহির কথা যে দাওয়াত ইলাল্লাহ এইটার তাসির, এটার আসর কান দিয়া দিলের মধ্যে ঢুকে না, সরাসরি দিলের মধ্যে আসর করে, সরাসরি দিলের মধ্যে আসর করে। এইটার ওয়াকিয়া, এইটার ঘটনা হলে এই যে হযরত তুফাইল ইবনে আমর দৌসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দৌস কবিলার, তিনি মক্কাতে আসলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দাওয়াত চলতেছিল, কুরাইশরা তাকে বুঝাইল যে এই লোকের কথা যেন তোমার কানে না পড়ে, এটার মধ্যে জাদুর তাসির আছে। তিনি এ কথা শুনে ভয়ে কানের মধ্যে তুলা ঢুকিয়ে দিলেন, দুই কানে তুলা দিয়া কান বন্ধ করে দিলেন যাতে অনিচ্ছা সত্ত্বেও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কথা যেন আমার কানে না ঢুকে। মেরে মহতরম দোস্তরা বুঝবো, দুই কানে চুলা চুলা ঢুকাইয়া কান বন্ধ করে যখন হারামে পৌঁছলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেছিলেন, নামাজে কোরআন পড়তেছিলেন, তো বলে যে কান দিয়া কথা দিলের মধ্যে ঢুকার প্রয়োজন হয় নাই, ওনার দিলের ভিতরে এই কথা জাগলো যে আমি একজন বুদ্ধিমান লোক, আকল বিবেকমান লোক, আমি কেন অন্যের কথায় কানের মধ্যে তুলা ঢুকাইলাম, আমি একটু শুনে দেখি না তার কথা ভালো কি খারাপ, আমি নিজেই তো বিচার করতে পারি। তুমি মহতরম দোস্তা বুঝব, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন শুনলেন, আর ওইখানেই তিনি কানের তুলা খুলে কোরআন শুনলেন, ওইখানেই তিনি ইসলাম কবুল করলেন, এবং ইসলাম কবুল করার পরে তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আমার কওমকে এই দিকে দাওয়াত দিবার জন্য, আল্লাহর দিকে দাওয়াত দিবার জন্য চললাম, এবং তিনি তার কওমের মধ্যে মেহনত করে 80 পরিবার ওনার হাতে ইসলাম কবুল করল, 80 পরিবারকে মুসলমান বানাইল। তো মেরে মহতরম দোস্তা বুঝব, কানে তো চুলা দিছিল, কান দিয়া ঢুকার প্রয়োজন হয় নাই, তার আগেই দিলের মধ্যে এই কথা আসছে যে আমি মানুষের কথায় কেন কান বন্ধ করলাম, আমি তার কথা শুনি নিজেই বিচার করতে পারি। এই যে দিলের ভিতরে এই কথাটা আসলো, এটাই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের আসর ছিল। যদিও তারা তাকে ভয় দেখাইয়া কান বন্ধ করাইছিল, কিন্তু দাওয়াতের আসর তো সরাসরি দিলের মধ্যে লাগলো, দিলের ভিতরে এই চিন্তা পয়দা হলো, দিলের ভিতরে এরাদা পয়দা হলো। এই জন্য মেরে মহতরম দোস্তরা বুঝুন, বলেন এই দাওয়াত ইলাল্লাহর এই কাজ যে কাজের জন্য আজ আমরা এখানে আসছি এবং আমরা বিশাল এক মজমা এই কাজের সঙ্গে লাগছি, আমাদেরকে এই কাজের ব্যাপারে আমাদের এই ইয়াকিন হওয়া উচিত যে আল্লাহ তাআলার সুন্নাত এবং আল্লাহ তাআলার অপরিবর্তনীয় যে আল্লাহ তাআলার দাওয়াতের নিয়ম, যে দাওয়াত ইলাল্লাহ যখনই হবে তখনই ইয়াকিনের পরিবর্তন ঘটবে, ইয়াকিনের পরিবর্তন ঘটবে এবং তখনই পরিবেশের পরিবর্তন ঘটবে। আল্লাহ তাআলা এই দাওয়াত ইলাল্লাহর কাজের সঙ্গে এই দুই জিনিসের ওয়াদা করে রাখছেন যে যখন দাওয়াত ইলাল্লাহর কাজ হবে তখন দিনের ইয়াকিনকে পরিবর্তন করে দিব এবং তখন গুনাহের পরিবেশকে নেকির পরিবেশে পরিবর্তন করে দিব। আগার মেহনত দাওয়াত এর তরিকা চহক দেবে ইসকা আসর জাহির না হোগা দেশি আসর রা কে হর জমানে কাজ রিওয়াজি তরিকা হর জমানে কাজ রিওয়াজি তরিকা গালিব আ রা হয় সমাজ কে কি রিওয়াজি তরিকো সে রিওয়াজ তরক্কি করেগা দিন তরক্কি নহীন করেগা দিন কি তরক্কি মে সির্ফ ওর সির্ফ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লম কি সুন্নত কি মুশাহাদাত মে দিন কি তরক্কি সির্ফ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লম কি সুন্নত কি মুশাহাদাত মে হয় যে আমল সুন্নত কে মুতাবিক হোগা ও দিন কি তরক্কি কা সবব হোগা সবসে পেহলি বাত মে আজ করনা চাহতা হুঁ ও যে কে হর জমানে কা দিন কি ইশাআত কা তরিকা দাওয়াত নহীন হয় দাওয়াত তো সির্ফ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লম কে জমানে আর আজ কে সাহাবা কে তরিকে কে মুতাবিক আপনি দিন কে লেকর সারি ইনসানিয়ত তক পৌঁছানা কিসকো দাওয়াত কেতে হ্যায় হর জমানে কা তরিকা আমল দাওয়াত নহীন করার দিয়ে যায়গা দাওয়াত কেতে হ্যায় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লম আর আজ কে সাহাবা কে তরিকে আর উনকি জজ্বে কে মুতাবিক আল্লাহ কে দিন কে লেকর চলনা কিসকো দাওয়াত কেতে হ্যায় জিতনি ভি দাওয়াত কর আল্লাহ কে ওয়াদে হ্যায় কুরআন মে আর আহাদিস মে ও সারে ওয়াদে হ্যায় তরিকা হ্যায় জিহাদ কে সাথ মে যে তরিকা হ্যায় জিহাদ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লম আর আজ কে সাহাবা কা হ্যায় জমানে মে হর চিজ পর রিওয়াজ গালিব হ্যায় হর চিজ পর রিওয়াজ গালিব হ্যায় ইয়াদ তক হুয়া কি ঈমান কে জিস নাদি হ্যায় কে রিওয়াজি তরিকা বন গয়া দেখো মেরে দোস্তো আজিজো সবসে পহলে ঈমান কো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লম আর আজ কে সাহাবা কে বদলাও আজ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লম আপনি সাহাবা কো ঈমান কে কি শিক্ষা দিতে আর আজ কে সাহাবা ঈমান কে কি শিক্ষা দিতে ইসলিয়ে কে সারে আমাল কা মাদার ইয়াকিন পর হে মেরে দোস্তো আজিজো জিতনি বেদিনি হে ও তমাম কি তমাম আল্লাহ কে গায়র কে তাসির কি ওজে সে হে আল্লাহ কে তাসির কেসে পেদা হোগা কি ইয়াকিন কে সিখনে কো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লম কে আর আজ কে সাহাবা কে তরিকে পর লাও সবসে পহলি বাত তো সমঝনি চাহিয়ে কি ঈমান লানে কা হুকম ঈমান ওয়ালে কো হে হম সবসে পহলে ঈমান কে সিখনে কা হুকম ছোড়ে হুয়ে হে সবসে পহলে ঈমান কে সিখনে কা হুকম পর লাও সাহাবে কিরাম খুব ফরমাতে হে হমনে পহলে ঈমান সিখা কর কুরআন সিখ লিয়া সবসে পহলে হামারা কাম ইয়ে হে কি ঈমান সিখনে কো ঈমান সিখনে কা হুকম পুরা করো ঈমান সিখনে কা হুকম পুরা করো সাহাবে কিরাম ঈমান সিখা করতে থে আর ইসকো মুস্তাকিল আমল সমঝতে থে ইসকো মুস্তাকিল আমল সমঝতে থে কি আও দেখো মসজিদ মে থোড়ি দের আকেলে পর ঈমান লে আনে সাহাবে কিরাম সাহাবা সরগস করকে উনকো ঈমান সিখনে কে লিয়ে মসজিদ মে জমা করতে ये कहते कि आओ बैठो मेरे पर फिर ये दिन ईमान ले आए इतनी सीना है दिन साधन आओ बैठो किसी के लिए मेरे पर ईमान ले आए मेरे दोस्तों जो साधे इकराम कमा भी ईमान करते हैं फिर भी उनको ईमान सीने का हुक्म दिया गया साधे इकराम का ईमान नमूना है फिर भी वो ईमान सीखने के लिए मस्जिद में हल्का लगाया करते थे और एक दूसरे से मुलाकात करके कहते कि आओ बैठो मेरे पर किसी के लिए ईमान ले आए দেখো মেরা দোস্ত হম সবসে পহলে এই বাত তরহ সমঝ লে কি ঈমান কে সিখনা সাহাবা ইকরাম কা মুস্তাকিল মামুল হ্যায় کہ زمانے میں مسلمان نے ایمان سیکھنا چھوڑ دیا اور خیال پیدا ہو گیا کہ ہم تو سارے ایمان والے ہی پیدا کیے گئے ہیں, ہماری ایمان کی دعوت نہیں ہے. حالانکہ اللہ رب العزت ایمان والوں کو ہی ایمان لانے کا حکم فرما رہے ہیں, یا ایھا الذین آمنوا آمنوا, ایمان والے تم ایمان لاؤ. یہ حکم دعوت اسے پورا کرتے تھے کہ مسجد میں ایمان چل کر قائم کرتے اور صحابہ صحابہ سے ملاقات کر کے ایمان سیکھنے کے عنوان پر ان کو مسجد میں جمع کرتے. قرآن اور حدیث اور صحابہ کا معاملہ اس سے بھرا ہوا ہے کہ میں اس لیے عرض کر رہا ہوں تاکہ ہم بصیرت کے ساتھ یہ بات کو سمجھے کہ ایمان کا سیکھنا مستقل کام ہے. انہوں نے یہ استاد اندر سے مسجد ہے, اگر میں اس کام کا نام رکھتا تو اسلام کی ہری سے ایمان رکھتا. اس کام میں کوئی نام نہیں ہے, اگر کوئی نام ہوتا ہے تو اسلام کی ہری کے ایمان ہوتا. تو یہ محنت اپنے یقینوں کے بدلنے کے لیے ہے. بس سب سے پہلا کام یہ ہے, اللہ نے مسجد کیوں بنوائی؟ اس لیے مسجد بنی ہوئی ہے کہ مسجد کے باہر کے ماحول سے ایمان والوں کو مل کر مسجد میں ایمان والوں کو جمع کرو. صحابہ کرام کا یہی معمول تھا. حیات صاحب مسجد نے عنوان قائم کیا ہے, لماذا بنیت المساجد وماذا كانوا يفعلون فيها, مسجدیں کیوں بنائی جاتی تھی اور صحابہ مسجد میں کیا عمل کیا کرتے تھے. کہ سب سے پہلا عمل مسجد کا یہ تھا کہ مسجد میں ایمان جل کر قائم کرتے اور باہر کی ملاقاتیں اس کے ذریعے لوگوں کو مسجد میں جمع کرتے, اللہ کی غیر کا تاثر دلوں سے نکالنے اور مسجد کے باہر کے پھیلے ہوئے نقشوں کا یقین دلوں سے نکالنے کے لیے مسجد میں جمع کرنا صحابہ کا مستقل عمل تھا. کہ معاذ بن جبل, عبداللہ بن رواحہ, عبید بن سعد, عمر بن خطاب, عبداللہ بن رواحہ اور ابو ہریرہ رضی اللہ عنہ, یہ تمام کے تمام صحابہ ملاقات ترکی لوگوں سے کہتے تھے آؤ تھوڑی دیر کے لیے مسجد میں بیٹھو تاکہ بڑھ کر ایمان لے آئیں. امام بخاری رحمۃ اللہ نے تو بخاری شریف میں باب قائم کیا ہے اس پر کہ ایمانی مجالس سے ایمان کی ترقی ہوتی ہے, اور اس میں معاذ رضی اللہ عنہ کا عمل نقل کیا ہے. پھر معاذ رضی اللہ تعالیٰ مسجد میں ایمان کا حلقہ قائم کر کے صحابہ کو وہاں جمع کرتے تھے اور کہتے تھے آؤ بیٹھو ہمارے ساتھ کچھ دیر کے بڑھ کر ایمان لے آئیں. لیکن میرے دوست عزیزوں, جو میں عرض کر رہا ہوں یہ ہر مسجد والوں کے ذمے ہے, ہر مسجد والوں کے ذمے ہے کہ وہ اپنی مسجدوں کو مسجد نبوی کے معمول پر سب سے پہلے ایمان سیکھنے کے طریقے پر لائے. کہ صاحب احترام مسجد ایمان جل کا قائم کرتے اور باہر کی ملاقات کے ذریعے لوگوں کو مسجد میں جمع کرتے. بس یہ بات یاد رکھنا کہ ہماری ملاقاتیں مسجد میں جمع کرنے کے لیے ہیں, ہماری ملاقاتیں مسجد جمع کرنے کے لیے ہیں. صاحب احترام کا یہی معمول تھا کہ آؤ اس دیر کے لیے مسجد میں آ جاؤ اپنا اپنا ایمان لے آؤں. میں نے اس کی عرض کیا ہے کہ سب سے پہلے کلمہ لا الہ الا اللہ اس کا اخلاص حاصل کرنے کا یہی طریقہ ہے. جب صحابہ کرام مسجد سے ایمان سیدھا کرتے تھے تو مسجد والی زندگی مسجد سے باہر جا رہی تھی, ایک صحابی نے اس کو سنا کہ شراب حرام ہو گئی, انہوں نے ہاتھ پہلے میں اعلان کیا سارے مدینے میں شراب چھوڑ دی. ہماری بات میں اس لیے اثر نہیں رہا کہ ہم نے علم کو اور ایمان کو مسجد سے لینا چھوڑ دیا. جب صاحب ایمان اور علم مسجد سے حاصل کرتے تھے تو ان کی بات میں اتنا اثر تھا کہ ایک محلے میں ایک شخص جا کر کہے کہ اے محلے والے سنو شراب حرام ہو گئی, سارے محلے والے شراب چھوڑ دی. کیونکہ ہر ایمان والے کا تعلق مسجد سے تھا. ایک آدمی آگے اعلان کیا مسجد سے کہ اے محلے والے پردہ پتے کا حکم آ گیا, سارے مدینے کی عورتوں نے پردہ کر لیا. دیکھو دوستو, جو معاشرے کی تبدیلی, معاملات کا صحیح ہونا, اخلاق کا بلند ہونا, یہ سب تب ایمان کے شعبے ہیں, یہ سب ایمان کے شعبے ہیں اور یہ سب ایمان کی علامتیں ہیں. یہ سارا دین اس وقت وجود نہیں آئے گا جب تک ایمان کو ایمان کی حقیقت کے ساتھ حاصل نہیں کیا جائے گا. جسے میں نے حج کیا کہ اس کا طریقہ یہ ہے کہ مسجدوں میں ایمان کے حلقے قائم کیے جائیں اور باہر کی ملاقاتوں کے ذریعے لوگوں کو ایمان کے حلقوں میں لا کر جوڑا جائے. تو میرے محترم دوست بزرگوں, بولیں جی بھائی, دین اور انتر جن رواجی মেহনতের দ্বারা দিনের উন্নতি হবে না। আজ তো রেওয়াজি মেহনতি হল নিজেদের ইচ্ছা মতো যেরকম যার মনে চায় সে এটাকে দিনের উন্নতির জন্য সেই মেহনত করতেছে, এটাকে দাওয়াত বলে না। দাওয়াত যেটাকে বলে সেটা হল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে তরিকায় এই দিনকে দুনিয়াতে জিন্দা করার জন্য যে তরিকায় মেহনত করছেন এবং যেই জজবা দিনের নিয়া তিনি মেহনত করছেন সেই তরিকা এবং জজবার সঙ্গে যখন দিনকে দুনিয়াতে উন্নত করার জন্য মেহনত হবে তো সেটাকেই দাওয়াতের মেহনত বলে। রেওয়াজি মেহনতকে দাওয়াতের মেহনত বলে না, যে ভাই যার যেরকম মনে চাইল করলো একটা বলে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক যে মেহনত হবে সেই মেহনত এবং সেই জজবার সঙ্গে যখন কোনো মেহনত হবে সেটাই ওই দাওয়াতওয়ালা মেহনত, যে দাওয়াতওয়ালা মেহনতের দ্বারা এই ইয়াকিন পরিবর্তন হয়, যে দাওয়াতওয়ালা মেহনতের দ্বারা পরিবেশ পরিবর্তন হয় সেটা হলো ওই মেহনত, যে মেহনত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক হবে এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জজবা যে জজবা নিয়ে তিনি মেহনত করছিলেন সেই জজবা অনুসারে হবে। তো সেটাই হলো ওই দাওয়াতওয়ালা মেহনত, যে দাওয়াতওয়ালা মেহনতের উপরে আল্লাহ তাআলা সব ওয়াদা রয়েছে যে আমি ইয়াকিনকে পরিবর্তন করব এবং আমি পরিবেশকে পরিবর্তন করে দিব, গুনাহের পরিবেশকে নেকির পরিবেশে পরিবর্তন করে দিব। এটা তো ওই দাওয়াতের মেহনতের সঙ্গে মেরা মহতরম দোস্ত উনি যেটা বুঝে দিয়েছেন সেটা হলো এই যে যার যেমনি মনে চাইল একটা মেহনত শুরু করে দিল, এটা নয়। দাওয়াত বলেই হলো ওই মেহনতকে, যে মেহনত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন, কাজেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক যে মেহনত হবে এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জজবা ছিল সেই জজবা নিয়ে যখন মেহনত হবে তো ওইটাই দাওয়াত ইলাল্লাহ, আল্লাহর দিকে দাওয়াত দিবার মেহনত হবে এবং সেটার সঙ্গেই আল্লাহ তাআলা সব ওয়াদা পুরা হবে। এই জন্য উনি বলেন যে দাওয়াতওয়ালা মেহনত মেরে মহতরম দোস্ত যখন হুজুর আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই কোরবানি ওই কষ্ট স্বীকার করা এবং ওই তরিকায় যখন মানুষ এই দাওয়াতওয়ালা মেহনতকে নিয়ে দুনিয়াতে চলবে যেরকম সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতানোর তরিকায় সারা দুনিয়াতে চলছেন, তো সারা দুনিয়াতে দিন জিন্দা হয়েছে এবং বেদিনী পরিবেশ খতম হয়ে গেছে, শেষ হয়ে গেছে। এই জন্য হাল জমানাতে প্রত্যেক জমানায় যার যা মনে চাইল সেরকম মেহনত করা বলে এটাকে দিনের তরফের জন্য মেহনত করতেছে এটাকে দাওয়াতের মেহনত বলবে না। দাওয়াতের মেহনত বলা হবে হলো ওই মেহনতকে যে দিনকে দুনিয়াতে প্রচার প্রসারের জন্য দিনের উন্নতির জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন যেরকম মেহনত করেছিলেন যে জজবার সঙ্গে মেহনত করেছিলেন ওই মেহনতকেই দাওয়াত ইলাল্লাহর মেহনত বলা হবে এবং ওই মেহনতের সঙ্গেই আল্লাহ তাআলার ওই ওয়াদা সংযুক্ত আছে যে দিলের ইয়াকিনকে পরিবর্তন করবেন এবং মাহল আর পরিবেশকে আল্লাহ তাআলা পরিবর্তন করবেন। এই জন্য মেরে মহতরম দোস্তগুলো আমাদের এই তরিকার মধ্যে সব সময় এটা দেখতে হবে যে হুজুর আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তরিকায় দাওয়াত দিচ্ছেন, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন কি তরিকায় দিনকে জিন্দা করার জন্য তারা দাওয়াত দিচ্ছেন, তারা মেহনত করছেন, সেটাকে সামনে রেখে চলতে হবে এবং সেটাকেই অনুসরণ করতে হবে। মেরে মহতরম দোস্তগুলো উনি বলেন যে এই দাওয়াত ইলাল্লাহ আর এই মেহনতের দ্বারা যে যেটা উদ্দেশ্য সেটা হলো সর্বপ্রথম যে দিল ইয়াকিন পরিবর্তন হয়ে যায়। যতক্ষণ পর্যন্ত মানুষের দিলের দিল আল্লাহ ছাড়া মখলুক দ্বারা প্রভাবিত থাকবে ততক্ষণ পর্যন্ত সে গুনাহের মাহলকে কখনোই পরিবর্তন করতে পারবে না, গুনাহের পরিবেশ কখনোই পরিবর্তন হবে না, নাফরমানির পরিবেশ বেদিনের পরিবেশ কখনোই পরিবর্তন হবে না। এইটা তো পরিবেশ পরিবর্তন হওয়ার একটাই রাস্তা, সেটা হল দিনের ভিতরে সর্বপ্রথম ইমান ঢুকে পড়ে, ইমানকে দিনের মধ্যে ঢুকাইতে হবে, ইমান শিখতে হবে, শিখার দ্বারা দিনের মধ্যে আসবে। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তারা ইমান শিখছেন, তারা বলতেছেন আমরা ইমান শিখছি সর্বপ্রথম, তারপরে আমরা কোরআন শিখছি। আল্লাহ তাআলা বলতেছেন হে ইমান ওয়ালারা তোমরা ইমান আনো, আর আমরা মনে করতেছি আমি তো জন্মসূত্রে মুসলমান, মুসলমানের ঘরে পয়দা হয়েছি, ইমান একবার শিখতে হবে নাকি, ইমান শিখার কি আছে? তা আমি ইমান শিখার কোনো প্রয়োজনীয়তা মনে করি না, ইমান শিখা প্রয়োজন মনে করি না। অথচ আল্লাহ তাআলা বলতেছেন হে ইমান ওয়ালারা তোমরা ইমান আনো, আর সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তারা বলতেছেন আমরা তো ইমানকে শিখছি, ইমান শিখছেন তারা, বলেন আমরা ইমান শিখছি প্রথম, তারপরে কোরআন শিখছি। এই জন্য মেরে মহতরম দোস্তা গুরুগ উনি বলেন যে ভাই সর্বপ্রথম আমাদেরকে এই দাওয়াত ইলাল্লাহর এই কাজের দ্বারা যে জিনিস হাসিল করতে হবে, শিখতে হবে, সেটা হল ইমান, দিলের যকীন পরিবর্তন করা। যতক্ষণ পর্যন্ত আমাদের দিল গাইরুল্লাহ আল্লাহ তারা অন্য জিনিস মখলুকের দ্বারা প্রভাবিত থাকবে, ওই গাইরুল্লাহর যকীন আমাদের দিলের ভিতরে থাকবে, ততক্ষণ পর্যন্ত তো আমরা দিনের উপরে উঠতেই পারি না, দিনের উপরে চলতেই পারবো না। দিনের উপরে চলার যে শক্তি হবে সেটা তো দিলের যকীন, যখন আল্লাহ তাআলার উপরে জমবে তখনই পুরা দিনের উপরে চলার শক্তি মানুষ হাসিল করবে, শক্তি অর্জন হবে। এই জন্য সর্বপ্রথম ইমান শিখতে হবে। কিন্তু এখন ইমান শিখা বলে ভাই ইমান শিখাও কোনো প্রচলিত রিওয়াজি মেহনতের দ্বারা আমার কেমনি মনে চাইলো আমরা ইমান শিখলাম, এটা নয়। ইমান শিখার পদ্ধতিও তরিকাও রসুল্লাহ সাল্লাহ ইসলাম এবং সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তাদের থেকেই নিতে হবে যে তারা কিভাবে ইমান শিখছেন। তো ওই ভাব ওই তরিকাকে ওই তরিকায় ইমান শিখতে হবে, এই জন্য ওই তরিকাকে এখতিয়ার করতে হবে ইমান শিখবার জন্য। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তারা যে ইমান শিখতেন তাদের ইমান শিখার পদ্ধতি এই ছিল যে বাহিরে মানুষের সঙ্গে সাক্ষাৎ করে তাদেরকে মসজিদে একত্রিত করতেন, আর মসজিদে ইমানের মজলিস কায়েম করতেন, ইমানের হালকা কায়েম করতেন, সেখানে আল্লাহ তাআলার কথা, আল্লাহ তাআলার বড়াই, আল্লাহ তাআলার কুদরতের কথা আলোচনা করতেন। এইটা ছিল সাহাবাদের তরিকা ইমান শিখবার। এই জন্য বেড়ে মহতরম দোষা গুরুকে বলেন সাহাবাদের তরিকায় ইমান শিখতে হবে, রেওয়াজি তরিকায় নয়, আমার যেমন মনে চলো তেমন ভাবে নয়, বরং ইমান শিখার কি তরিকা হবে, কি পদ্ধতি হবে, এটাও সাহাবাদের থেকে নিতে হবে। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তারা ইমানের লাইনে একেবারে পূর্ণতা লাভ করেছিলেন, কামিল দরজার ইমানওয়ালা ছিলেন, তা সত্ত্বেও আল্লাহ তাআলা তাদেরকে বলতেছেন, তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা কোরআনের আয়াতে বলতেছেন হে ইমানওয়ালারা ইমান আনো। তো যারা ইমানে এত কামিল দরজা রাখেন তাদেরকে যদি ইমান শিখতে বলা হয় তা আমরা কে, আমাদের ইমান কোন পর্যায়ের, যে আমরা আমাদের ইমান শিখার প্রয়োজন মনে করি না, ইমান শিখার প্রয়োজনীয়তা অনুভব করে এর মহতরম দোস্তা গুরুগ উনি বলেন এই কথা যে সাহাবারা কামিল দরজার ইমান থাকা সত্ত্বেও তারা যখন তাদেরকে হুকুম করা হয়েছে ইমান শিখার, তারা ওই ইমান শিখার হুকুমকে পুরা করতেছেন। আমরা তো এখন ইমান শিখার যে হুকুম দিয়েছিল আল্লাহ, আল্লাহ যে হুকুম দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, এই ইমানওয়ালারা তোমরা ইমান আনো, সেই ইমান আনার হুকুমকেই আমরা পরিত্যাগ করে রাখছি। এই ইমান আনার হুকুম যেটা আল্লাহ তাআলা দিয়েছিল এই হুকুমকেই আমরা ছেড়ে দিচ্ছি। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন কামিল দরজার ইমানওয়ালা হওয়া সত্ত্বেও তারা এই হুকুমকে পুরা করতেছেন, ইমান শিখতেছেন। ইমান শিখার কথা তো সাহাবারাই বলতেছেন, আর তোমার রাদিয়াল্লাহু তাআলার কথাই যে আমরা ইমান শিখছি প্রথম, তারপরে কোরআন শিখছি। আর তোমার রাদিয়াল্লাহু তাআলা হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মেরে মহতরম দোস্ত বুজুর্গ উনি বলেন যে এই সমস্ত বড় সাহাবা ইকরাম তারা লোকদেরকে বাহিরের থেকে মসজিদে নিয়ে আসতেন এবং এখানে মসজিদে মজলিস ইমানের মজলিসকে কায়েম করতেন আর ওইখানে তারা ইমান শিখতেন এবং তারা এই কথা বলতেন যে এখানে তোমাদেরকে নিয়ে আসছি এই জন্যই যাতে আমাদের ইমান বৃদ্ধি পায়, আমাদের ইমান বাড়ে। মেরে মহতরম দোস্ত গুরুগ বলে যে ইমান শিখার তরিকা সাহাবাদের তো এটাই ছিল যে তারা বাহিরে থেকে মোলাকাত এবং সাক্ষাতের দ্বারা মসজিদের লোকদেরকে নিয়ে আসতেন। মসজিদ কেন বানানো হয়েছে? বলেন যে সাহাবার মধ্যে হল মানা ইউসুফ সাহাব রহমতুল্লাহ আলাই একটা শিরোনাম কায়েম করেছেন যে মসজিদ কেন বানানো হইত সেই জমানায়, সাহাবাদের জমানায় কি জন্য মসজিদ বানানো হইত এবং তারা মসজিদে কি কাজ করতেন, এবং এই শিরোনামের নিচে সাহাবাদের ঘটনাগুলিকে তিনি জমা করেছেন যে মসজিদে যে সমস্ত কাজ করতেন তারা, তার মধ্যে একটা কাজ এটাও ছিল যে তারা মসজিদে ইমানের মজলিস কায়েম করতেন এবং ইমানের হালকা কায়েম করতেন, লোকদেরকে বাহির থেকে নিয়ে আসতেন, নিয়ে এসে মসজিদের মধ্যে ইমানের মজলিসে তাদেরকে বসাইতেন যাতে ইমান বাড়ে, ইমান বৃদ্ধি লাভ করে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি ওনার বুখারী শরীফের মধ্যে এই শিরোনাম কায়েম করছেন যে ইমানের মজলিসের দ্বারা ইমান বৃদ্ধি পায়, আর সেই শিরোনামের নিচে তিনি হযরত মুআযের রাদিয়াল্লাহু আনহুর এই আমলকে নকল করছেন যে তিনি লোকদেরকে মসজিদের মধ্যে একত্র করতেন, বাহিরের লোকদেরকে নিয়ে এসে মসজিদে বসে তিনি ইমানের মজলিস কায়েম করতেন এবং ওই মজলিসের দ্বারা লোকদের ইমান বৃদ্ধি পাইত। তো মেরে মহতরম দোস্ত বুজুর্গ উনি বলেন যে এই দাওয়াত ইলাল্লাহ এই কাজের মধ্যে সর্বপ্রথম আমাদেরকে যেটা শিখতে হবে সেটা হলো আমাদের ইমানকে শিখতে হবে, ইয়াকিনকে পরিবর্তন করতে হবে, কারণ এই ইমানের উপরেই পুরা দিনের ভিত্তি এবং পুরা দিনের যত শাখা আছে সমস্ত শাখাগুলার ভিত্তি তো হলো ইমান আর দিনের ইয়াকিন। এটার উপরেই মুআশারাত আর মুআমালাত আর আখলাক এসব কিছুকে ইমানের ভিত্তির উপরেই কায়েম হবে। মুআশারাত এদের মধ্যে দিন কি করে আসবে যে আমাদের পারিবারিক জীবন, সামাজিক জীবন, মানুষের সঙ্গে আচার আচরণ এগুলির মধ্যে দিন কিভাবে আসবে, কি কি দিন কিভাবে জিন্দা হবে? ওই ইমানের বুনিয়াদের উপরে তো এই মুআশারাতের মধ্যে দিন আসবে। এমনিভাবে আমাদের কামাই রোজগার, আমাদের লেনদেন এদের মধ্যে দিন কিসের ভিত্তিতে আসবে? মানে সেটা তো ওই ইমানের ভিত্তিতেই তো আমাদের কামাই রোজগারের মধ্যে দিন আসবে। আমাদের কামাই রোজগারের মধ্যে মেরে মহতরম দোস্ত লেনদেনের যে পাওনা দেওনার মধ্যে যে দিন আসবে ওটা তো ইমানের ভিত্তির উপরেই আসবে। তো আখলাক যে উচ্চ মানের আখলাক হবে সেই আখলাকও তো চারিত্রিক গুণাবলী যেগুলা এগুলি যে উন্নত মানের হবে সেটাও তো ইমানের ইমানের ভিত্তির উপরে, ইমান ইমানের বুনিয়াদের উপরে। তো ইমানই যদি না শিখলাম আর ইমানই যদি না বাড়াইলাম তো আমার এই বাকি যে জীবনের বিভিন্ন অংশ, দিনের যে বাকি অংশ এইগুলি আমার মধ্যে কি করে আসবে? যখন ইমান আসবে তো বাকি দিনের শাখা প্রশাখাগুলা সেগুলোও সব লাইনে আসবে। এই জন্যই সর্বপ্রথম ইমানকে শিখতে হবে, এই ইমানের উপরে পুরো দিনের ভিত্তি। ইহা ইমানকে হালকরে মসজিদ নিয়ে সবচেয়ে পহলা কাম ইয়ে হে যে ইমান কি তালিম দো, আকায়দ কি দৃষ্টি দিন, যে ইমান কি তালিম দেনি হে। মেরে দোস্ত আজি লোক মুসলমান ইমান কা মুদ্দাই হোকর বেঠা হুয়া হে। আগর হম ঈমান কী আলামত পর গৌর করেন তো হমে আপনি ঈমান কে জোর কা কি কমি কা এহসাস হোগা। ঈমান কি তালিম দো, উম্মত ঈমান কে ইলম সে জাহিল হে, হালকে ঈমান কা ইলম হাসিল করনা খুদা কি কসম ইস তরহ ফর্জ হে জিস তরহ নমাজ কা ইলম হাসিল করনা ফর্জ হে। যা নমাজ ফর্জ হে উসকা ইলম হাসিল করনা ফর্জ হে, জিস তরহ ঈমান ফর্জ হে। হর মোমিন কি জিন্দগি ঈমান কা সিখনা ফর্জ হে, কম সে কম ইতনা ঈমান সিখনা হর মোমিন কি জিন্দগি ফর্জ আইন হে, جتنا ایمان اس کے حرام سے روک دے. اس لیے مسجدوں میں بار بار عرض کر رہا کہ ہماری ملاقاتیں مسجد کے ماحول میں لانے کے لیے ہیں, جہاں جمع کر کے سب سے پہلے ایمان کے حلقوں میں ایمان کی تعلیم دو. ایمان کی کیا کہتے ہیں؟ دیکھو ایمان غیب اصل ہے, ایمان غیب اصل ہے. ہمارے درمیان تجربات کے, مشاہدات کے, مصنوعات کے, ان کے تذکرے ہیں, غیب کے تذکرے نہیں ہیں. اس لیے غیب کا کوئی یقین نہیں ہے. غیب کے تذکرے کرنا مستقل مطلوب ہے, کیونکہ ایمان غیب اصل ہے. ایمان غیب کسے کہتے ہیں؟ محمد صلی اللہ علیہ وسلم کی دائمی تمام خبروں کو محمد صلی اللہ علیہ وسلم کے اعتماد پر یقینی ماننا, اس کو ایمان کہتے ہیں. جو آپ کی دائمی خبر میں شک کرے وہ مومن نہیں ہو سکتا, وہ مومن نہیں ہو سکتا. آپ صلی اللہ علیہ وسلم کے ساتھ اللہ تعالیٰ نے وہ ظاہر کے خلاف کیا ہے کہ آپ جا کر خبر کیجیے کہ آپ کی باتیں یقین رکھے وہ مومن ہے, کہ آپ کی بات سے انکار کر دے وہ مومن نہیں ہے. سفر میں علاج ہوا, ایک مہینے کی مسافت زمین کی اور لامحدود مسافت آسمانوں کی. اس لیے ہوا, ہم دیکھنا چاہتے ہیں کہ کون یقین کرتا ہے کون نہیں کرتا. تحریر قبلہ ہوا, جہاں اطاعت کا امتحان وہاں یقین کا امتحان. ہم دیکھنا چاہتے ہیں کہ کون نبی کی تباہ کرتا ہے یقین, نبی کی خبر پر یقین کر کے, اور کون نبی کی بات کا انکار کرتا ہے نبی کی خبر میں شک کر کے. دیکھو غور سے سنو, سفر معراج ہوا, ایک مہینے کا سفر زمین کا اور اللہ نے بھی سفر آسمانوں کا. آج صلی اللہ علیہ وسلم ساری غیب کی خبریں لے کر آئے. ابوبکر صدیق رضی اللہ تعالیٰ نے سنتے ہی فرمایا کہ بے شک آج یہ فرمانے میں حق ہے. اس موقع پر کمزور ایمان والے بھی مرتد ہو گئے, کیونکہ نبی کی بات کو یقین سے نہیں دیا. میرے محترم دوست عزیز بزرگوں, آپ صلی اللہ علیہ وسلم نے جس طرح اپنی حیات مبارکہ میں آپ صحابہ کو خبر کی تھی کہ راج آسمانوں کا طویل سفر ہوا ہے, جس طرح اس دن یقین کرنے کا حق تھا خدائی کی قسم, آج ہمیں اور قیامت تک آنے والے مسلمانوں کو اس بات کا آج بھی اسی طرح یقین کرنے کا حکم ہے جس طرح اس زمانے میں صحابہ نے آج کی بات کا یقین کیا. آج کی کوئی خبر زمانے کے گزرنے سے پرانی نہیں ہوگی. میں اس لیے عرض کر رہا ہوں کہ غیب کے تذکرے ضروری ہیں تاکہ یقین غیب کی طرف جائے. کہ میں نے عرض کیا کہ ایمان غیب اس کو کہتے ہیں کہ محمد صلی اللہ علیہ وسلم کی دائمی تمام خبروں کو محمد صلی اللہ علیہ وسلم کے اعتماد پر یقینی ماننا. آج صلی اللہ علیہ وسلم نے ایک دیہاتی سے گھوڑا خریدا, بھاؤ ہو گیا, فرمایا کتنے کا ہے؟ کتنے کا ہے؟ فرمایا آؤ میں تمہیں اس کی قیمت دے دوں. آپ آگے آگے گھوڑا والا پیچھے گھوڑا لے کر, صحابہ کو معلوم نہیں تھا کہ آپ خرید چکے ہیں. لوگوں نے آ کر اسے بھاؤ کیا, اس نے صحابہ اکرام سے اپنے گھوڑے کی زیادہ قیمت ملنے پر آپ کے پول سے پھر گیا اور یہ کہا کہ محمد آپ گھوڑا خریدے تو ان کو بھیج دوں. آپ ہمارے رسی سے خرید چکا ہوں. اس نے کہا نہیں, میں نے آپ کا نہیں بیچا, آپ ہمارے میں تم سے خرید چکا ہوں. گھوڑے والے نے کہا نہیں خدا کی قسم میں نے آپ کا نہیں بیچا. آپ کے گھوڑے والے کے درمیان بات شروع ہو گئی. گھوڑے والا کہتا تھا آپ گواہ لائیے, گواہی کون دے گا؟ گواہ لائیے, اور گواہ کوئی نہیں تھا. یہاں امتحان ہے صحابی کا, یہاں صحابی کا امتحان ہے کہ تمہیں محمد صلی اللہ علیہ وسلم کی خبر پر اپنے سننے اپنے دیکھنے سے زیادہ یقین ہے کہ نہیں ہے. خزیمہ رضی اللہ تعالیٰ عنہ وہاں سے گزر رہے تھے اور یہاں اندورا کے درمیان کہا سنی ہو رہی تھی. اور خزیمہ نے سن کر کہا میں گواہی دیتا ہوں کہ آپ نے گھوڑا اس سے خرید لیا تھا. گواہ چاہیے تو گواہ مجھے دے. میں اس کو دینا تم نے کیسے گواہی دے دی, تم تو موقع موجود نہیں تھے. آج کیا کہ یا رسول اللہ, آپ نے ہمیں جنت کی, دوزخ کی, قبر کی, حشر کی, ملائکہ کی, عرش کرسی کی خبریں دی ہیں, ہمیں کچھ نہیں دیکھا. ہم اس سب کو صرف آپ کے اعتماد پر یقینی مانتے ہیں. پھر آپ اس گھوڑے کے بارے میں غلط فرمائیں گے؟ میں یقین سے کہتا ہوں کہ آپ نے گھوڑا خرید لیا. یہ صحابی کا امتحان ہے کتنا ہماری بات پہ کتنا یقین ہے. میرے محترم دوستو عزیزوں, آج بھی ہر ایمان والے سے آپ صلی اللہ علیہ وسلم کے فرمائے ہوئے تمام وعدوں پر اور تمام خبروں پر اسی طرح ہر ایمان والے سے یقین کا مطالبہ ہے جس طرح حضرت رضی اللہ تعالیٰ نے سنے بغیر دیکھے بغیر صرف آپ کے فرمانے پر گواہی دی ہے. جنہیں گواہی دیتا ہوں کہ آپ نے گھوڑے سے خرید لیا تھا. آپ نے فرمایا کہ آج سے خزینہ جس بات کے بارے میں گواہی دے ان کی تنہا کی گواہی دے کے برابر مانی جائے. سچا ہونے اسے کہتے ہیں. میں کہہ رہا کہ یہ واقعات نزدیک میں ایمان کے حلقوں نے سنا ہو تاکہ آج کی خبروں پر یقین لایا جائے, آج کی خبروں پر یقین لایا جائے. تعلیم کے حلقے یقین کی تجدید کے لیے ہیں, تعلیم کے حلقے ماضی رشوہ کا یقین نکالنے کے لیے ہیں. اس کو کہتے ہیں ایمان بالغیب. کہ آج کل لمبا سلم جو خبر دے رہے ہیں اس کو آپ کے اعتماد پر سورج کے وجود سے زیادہ یقینی مانا جائے. تو یہ ہو سکتا ہے کہ لوگ سورج نہ نکلے, مگر یہ نہیں ہو سکتا کہ آپ ایک بات فرمائے اور یہ وجود میں نہ آئے. اس لیے میرے دوست عزیزوں, میں نے عرض کیا کہ ہماری ملاقاتیں ایمان سیکھنے کے عنوان پر مسجدوں میں جمع کر کے ایمان والوں کو یہاں ایمان کی مشق کراؤ, یہاں ایمان کی تعلیم دو, یہاں ایمان کے غیر سکھلاؤ, یہاں ایمان کے غیر سکھلاؤ. جو ہے جو ہمارے جو ایمان شکار پدھتی سیٹ ہلو, جیسے آگے آلوچ کرا ہوتے تھے আমরা যে গাস্ত করি মসজিদের বাইরে মানুষের সঙ্গে মোলাকাত করি, সাক্ষাৎ করি, তো এটার উদ্দেশ্য হলো এই যে তাদেরকে তাদের ওই পরিবেশ থেকে উঠায় মসজিদে নিয়ে আসা. এ না যে ভাই যেখানে যে পরিবেশে সে আসে সেখানেই তার সঙ্গে কথা বললাম এবং তাকে দাওয়াত দিলাম না, তাকে আমাদের এই গাস্তের উদ্দেশ্য হলো যে তাকে তার পরিবেশ থেকে যেখানে তার ইমান ইয়াকিন কমজোর হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, জাহিরি দুনিয়ার এই সমস্ত জিনিসের থেকে প্রভাবিত হয়েছে, যেটার কারণে তার ইমান গায়েবের উপরে ইমানের পরিবর্তে জাহিরি জিনিসের উপরে ইমান তার হয়ে গেছে, সেই পরিবেশ থেকে তাকে উঠে মসজিদের পরিবেশে আনা এবং মসজিদের পরিবেশে এনে ইমানের হালকা ইমানের মজলিস কায়েম করা, আর এই সমস্ত ইমানের মজলিসের মধ্যে ইমান শিক্ষা শিখার কাজে লাগানো এবং নিজেও ইমান শিখা, সমস্ত মুসলমানদেরকে মসজিদে নিয়ে এসে মসজিদের ইমানের মজলিসে ইমান শিখা, ইমানের মশক করা, ইমানকে তার আলামতের দ্বারা চিনা যায় যে তার আলামত যদি আমরা দেখি. কারণ এই যে মনে করেন যে আমাদের পারিবারিক এবং সামাজিক জীবনে যে দিনের অবনতি, আমাদের কায় কারবারে দিনের অবনতি, এগুলির দ্বারাও তো আমরা বুঝতে পারি, এগুলি তো আমাদের ইমানের আলামত হিসাবে আমরা বুঝতে পারি যে যদি আমাদের এই মুআশারাতের মধ্যে দিন থাকে এদের দ্বারা ইমান বোঝা যাবে, আমাদের মামলাতের মধ্যে লেনদেন কামাই রোজগারের মধ্যে যদি দিন থাকে তো এদের দ্বারা আমাদের দিনের মাপ কাঠি হয়ে যাবে যে আমাদের ইমান কতখানি আছে. তো এই জন্য মেরে মহতরম দোস্তা বুজুর্গ বলে যে ইমানকে শিখবার জন্য মসজিদে বসতে হবে, আর যখন মসজিদে ইমানের হালকা দিয়ে বসবে তখনই একটা মানুষ বুঝতে পারবে তার ইমান কোন পর্যায়ে আছে. ইমান কাকে বলে এটাই তো আজ জানি না. আজ উনি বলেন যে আজ তো আমরা সবাই ইমানের দাবিদার ছি, আমরা সবাই ইমানের দাবিদার, কিন্তু ইমান যে কি জিনিস তাও আমরা জানি না, আর ইমান কিভাবে বাড়বে, ইমান যে দিনের মধ্যে হয় এইটাও আমরা এটার জন্য কোনো মেহনত করি না, এত ইমানের দাবি আমাদের সকলের. পরে বলেন যে ইমান বলেই হলো, ইমান কাকে বলে? ইমান বলে হলো যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত সমস্ত খবরের উপর তিনি যা যা খবর দিয়ে আসছেন এই খবরের উপরে না দেখে শুধু তাকে রসুল এবং নবী হিসাবে তার উপরে আস্থার কারণে তার সব খবরের উপরে বিশ্বাস করা এবং ইয়াকিন করা, এটাই নাম হলো ইমান। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি রসুল হিসাবে তার উপরে আস্থা রাখছি, তিনি আল্লাহর রসুল, কাজেই উনি যা বলবেন আমি না দেখে, না যদি নাও দেখি তবু আমি শুধু ওনার খবর, উনি বলছেন খবর দিচ্ছেন সেই খবরকে না দেখি বিশ্বাস করা, এটার নাম হল ইমান। এই জন্য মেরে মহতরাম দোস্তরা বুঝব বলছে এই ইমান আসল তো ইমান হল গায়েবের উপরে, গায়েবি জিনিসের উপরে, গায়েবি খবরের উপরে ইয়াকিন করা। যে জিনিসকে আমি দেখি নাই, যা দেখছি এটা তো আমার ইয়াকিনকে কমজোর করে দিবে, আমার ইমানকে দুর্বল করে দিবে। মেরে মহতরাম দোস্তরা বুঝব ইমান তো হল, আসল ইমান হল ইমান বিল গায়েব, অর্থাৎ গাইবি জিনিসের উপরে ইমান আনা। আর মেরে মহতরম দোস্তরা বুঝব ইমান মজবুত হবে তখনই যখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত প্রত্যেকটা খবরের উপরে, প্রত্যেকটা কথার উপরে এবং প্রত্যেকটা আল্লাহ পাকের তরফ থেকে আনিত বিষয়ের উপরে আমি ইয়াকিন করব, বিশ্বাস করব। এরকম বলেন যে সূর্য, বলেন যে এটা আমি অবিশ্বাস করতে পারি কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে আমি অবিশ্বাস করতে পারি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা ওয়াদা করছেন তা সত্য, হ্যাঁ যে সূর্য আমি চোখে দেখতেছি তা আমার দেখার ভুল হতে পারে, আমার চোখ ভুল দেখতে পারে কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এটা ভুল হইতে পারে না। মেরে মহতরম দোস্তরা বুঝব বলেন যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ স্বরূপ, মেরাজ স্বরূপে গেছেন, মেরাজে গেছেন এবং তিনি জমিনে এক মাসের সফর, সাধারণভাবে সবারিতে সফর করলে এক মাস লাগে, ওই এক মাসের সফর এবং সেখান থেকে আসমান, সাত আসমান, বেহেস্ত, দোজখ, আল্লাহ তাআলার আরশ এবং যত আসমানে খোদাই নিজাম এই সব কিছু আল্লাহ পাক তাকে দেখাইছেন, তিনি সব কিছু দেখে এসে খবর দিতেছেন, মেরাজের খবর দিতেছেন যে এক মাসের দূরত্ব বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আজ রাত্রিতে সফর হয়েছে এবং সেখান থেকে সাত আসমানের উপরে খোদার আরশ পর্যন্ত সফর হয়েছে এবং এই বেহেস্ত দোজখ দেখা হয়েছে, সব বর্ণনা সব কিছু আল্লাহ পাক তাকে দেখিয়েছেন এবং তিনি সেগুলি এসে খবর দিতেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন যে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দেখেন তো সত্য বলছেন, ঈমান তো এরকম হবে নির্দ্বিধায় বিনা দ্বিধায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত গায়েবী খবরের উপরে এইরকম ভাবে ঈমান ইয়াকিন আর বিশ্বাস করতেছে যে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। বলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আনিত খবর হয়ে থাকে তো এটা নিঃসন্দেহে সত্য সংবাদ এবং সত্য খবর, হ্যাঁ তিনি এরকম সাত আসমান দিতে পারেন এবং সব কিছু যা তিনি খবর দিতেছে সবই সত্য। তো মেরে মহতরম দোস্তরা বুঝব ওই সময়ে যখন মেরাজের খবর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আল্লাহ তাআলা তাকে গায়েবের মধ্যে আমাদের দৃষ্টির আড়ালে যা কিছু খোদাই নিজাম আছে এই সব কিছু আল্লাহ পাক তাকে দেখাইছেন, আমরা দেখি না উনি দেখে আসছেন, আয়েশা খবর দিচ্ছেন, বলে যে এই কথার উপরে এইরকম বিশ্বাস আর যেদিন সাহাবাদের হয়ে গেছিল যে তারা তো এক বাক্যে বিনা দ্বিধায় বলে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা খবর দিতেন তা সবই সত্য কথা। বলে যে ওই সময়ে দুর্বল ইমান মালারা, দুর্বল ইমান মালারা তারা ইমান ছেড়ে দিত, যাদের ইমান দুর্বল ছিল তারা বলে এটাও তো সম্ভব যে এক রাত্রিতে তিনি এক মাসের সফর করবেন জমিনে আর তিনি এরকম ভাবে কোটি কোটি বছরের সফর, সাত আসমানের সফর করে আসছেন, সীমাহীন তার দূরত্ব, ওই যে এরকম দূরত্বের সফর তিনি এক রাত্রেই করে আসবেন, আর এত সব খবর যা আমরা দেখি না, ওই যে দুর্বল ইমান বলা হতো, ইমান থেকে মোরতাদ হয়ে গেছে, ইমান ছেড়ে দিচ্ছে না। মেরে মহতরম জোসা বুজুর্গ উনি বলেন যে ইমান শেখা এবং ইমানের এলমকে হাসিল করা জরুরি, এরকম যেরকম নামাজ ফরজ, নামাজের এলম হাসিল করা ফরজ, ঠিক এমনি ইমান ফরজ, ইমানের এলম হাসিল করাও ফরজ। এই পরিমাণ মেরে মহতরম জোসা বুজুর্গ ইমানের এলমকে হাসিল করা জরুরি, যে যে পরিমাণ ইমান শিখলে পরে মানুষ আল্লাহ তাআলার আরাম করা কাজ থেকে বিরত থাকতে পারে, তার ইমান তাকে ফিরিয়ে রাখে আল্লাহর আরাম করা কাজ থেকে, এই পরিমাণ ইমান শিখাতো, ইমানের ইলম হাসিল করা ফরজ, যেরকম ইমান ফরজ ওরকম ইমানের ইলম হাসিল করাও ফরজ। মেরে মহতরম দোস্ত, ইমানের ইখলাস পয়দা করতে হবে ইমানের মধ্যে। ইমানের ইখলাস কি? ইমানের ইখলাস হল যে ইমান যদি তার ভিতরে ইখলাস থাকে, সেই ইমান থেকে খোদার হারাম করা জিনিস থেকে বিরত রাখে। মেরে মহতরম দোস্ত বুজুর্গ বলেন যে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তাদের ইমান তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাল খবরের উপরে এইরকম ইমান ছিল সারা দুনিয়াকে মিথ্যা বলে দিতে পারেন, অবিশ্বাস করতে পারেন, কিন্তু রসুল্লাহ সাল্লাহ ইসলামের কথাকে তারা অবিশ্বাস করতে পারেন না কোনো অবস্থাতে। তাদের ইমান তো এই পর্যায়ে পৌঁছছিল, বলেন যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন গ্রাম্য লোকের থেকে একটা উট খরিদ করলেন, দামাদামি হয়ে গেল, উভয় পক্ষের কথা সাব্যস্ত হয়ে গেল। এরপরে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি এই উট নিয়ে আসো, আমি তোমাকে টাকা দিয়ে দিই, তোমার এই উটের দাম তোমাকে দিয়ে দিই, আমার ঘরে চলো। তো উটওয়ালা ঘরে উট নিয়ে রওনা দিছে, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে আগে, সাহাবারা জানতেন না যে এই উট রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খরিদ করছেন। তারা উটওয়ালাকে উটের উটটার সঙ্গে তারা দেখে উট উটের দামাদামি শুরু করছে রাস্তায়, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আগে আগে, আর সে উটওয়ালা উট নিয়ে পিছিয়ে দিছে। সাহাবারা জানতেন না যে হুজুর খরিদ করছেন, তারা উট দেখা দামাদামি শুরু করতেছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যেই দামে সে বেচছিল তার চেয়ে বেশি দাম তারা বলতেছে। তাহলে এই ব্যক্তি হুজুরকে ডাকে, বলে আপনি কি উট নেবেন, খরিদ করবেন আমার থেকে, না আমি এই উট বেচে দিব, কারণ হুজুরের কাছ থেকে যে দাম সাব্যস্ত হয়েছিল এর চেয়ে বেশি দাম দেখতেছে, সেই জন্য সে ফিরে দিতেছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরে আমি তো আমার সঙ্গে তো বেচা হয়ে গেছে, তুমি তো আমার কাছে উট বেচছ। সে বলেন, না আমি আপনার কাছে উট বেচি নাই, খোদার কসম আমি আপনার কাছে উট বেচি নাই। উনি বলতেছেন তুমি বেচছ আমার কাছে, বেচা কিনা তো হয়ে গেছে, এখন আবার এরকম কথা শুনছ যে আপনি কি কিনবেন কিনা, কিনবেন কিনা কিনবেন কিনা কি, আমি তো কিনছি, তুমি বেচছ। সে বলে আমি বেচি নাই, আপনি কিনেন নাই। তো ওই উভয়ের মধ্যে কথা কাটাকাটি হতে লাগলো, মানুষের ভিড় জমে গেল। ওইখান দিয়ে হযরত হুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইতেছিলেন, তো তিনি দাঁড়াইলেন, দাঁড়ায় ঘটনাটা দেখলেন, দেখা এখন ওই উটওয়ালা কইতেছে হুজুরকে, বলে আমি যে আপনার কাছে উট বেচছি এটার কোনো সাক্ষী আছে আপনার কাছে? সাক্ষী সাক্ষী নিয়ে আসেন তাহলে, যে আমি আপনার কাছে উট বেচছি, অথবা আপনি উট খরিদ করছেন এটার সাক্ষী আছে। তো যখন তাদের মধ্যে কথা হয়েছিল তখন তো ওখানে কেউ উপস্থিত ছিল না, কোনো সাক্ষী তো নাই, রসুল্লাহ সাল্লাহ ইসলাম সিন্দাকে সিন্দা ঘুরে গেলেন, তাহলে সাক্ষী কে দিবে? তেমন সময় হযরত হুজাইমা রাদিয়াল্লাহু তাআলা বলেন, এ রাসূলুল্লাহ আমি সাক্ষী দিতেছি আপনি এই উট তার কাছ থেকে কিনছেন। উনি বললেন, তুমি কিভাবে সাক্ষী দিলা, তুমি তো সেখানে উপস্থিত ছিল না। হযরত হুজাইমা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বেহেস্ত দুর্গের খবর নিয়ে আসছেন, আমরা দেখি নাই কোনোদিন বেহেস্ত, না দুর্গ দেখছি না বেহেস্ত দেখছি, আসমানি খবর আপনি নিয়ে আসছেন, সে আসমান প্রতিদিন আপনার কাছে খবর আসতেছে, আমরা না জিব্রাইলকে দেখি, না আমরা ফেরেশতা দেখি, না আমরা গায়েবের কিছু দেখি, আমরা গায়েবের কিছুই দেখি না। না দেখেই আপনার কথায় আমরা ইমান আনছি, ইয়াকিন করছি, হ্যাঁ বেহেশতা আছে, দোযখ আছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম গায়েবের যত অদেখা যত খবর দিতেছেন এসব খবর হক এবং সত্য মানতেছি। আর এটা তো একটা উটের বিষয়, এই কথাকে সত্য মানবো না? আপনি বলতেছেন বেহেশতা আছে, দোযখ আছে, দেখি নাই, তারপরেও আমি ইমান আনছি এটার উপরে, আর আপনি এখানে বলতেছেন যে আমি উট কিনছি, এই কথাকে আমি বিশ্বাস করবো না? উট তো এখানে সামনেই আছে। বলে যে অদেখা গায়েবের বিষয়ে যখন ইমান আনছি, তো এইটার বিষয়ে আপনার কথাকে সত্য মানা এটা কি অসম্ভব ব্যাপার হইল? এটাই তো উচিত যে আপনার এই কথাও সত্য যে আপনি উট কিনছেন, এ কথাই সত্য। কাজে আমি সাক্ষী দিলাম যে আপনি এই উটকে খরিদ করছেন। মেরে মহতরম দোস্ত হুজুর আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই খুশি হলেন এবং বললেন যে খোজাইমা যে কোনো বিষয়ে সাক্ষী দিবে তার একার সাক্ষী দুই সাক্ষীর সমতুল্য হবে। মেরে মহতরম দোস্ত হুজুর, যেমন মেরাজের ঘটনা এক ইমানের পরীক্ষা ছিল, অনেক লোক বেঈমান হয়ে গেছে ওই সময়, আর অনেক লোক এই মেরাজের খবরের উপরে ইমান হয় না, তাদের ইমানকে মজবুত করছে। এমনি ভাবে মেরে মহতরম দোস্তা বুজুর্গ যেমন নামাজের পরীক্ষা হয়েছিল, বলে যে যখন কেবলা পরিবর্তন হইল, যে নামাজে নামাজগত অবস্থায় আল্লাহ তাআলার হুকুম আসলো কেবলা বাইতুল মুকাদ্দাস থেকে বাইতুল্লাহর দিকে করে নেন, ওইদিকে ঘুরে যান, তো সাহাবারা সেদিকে ঘুরে গেল। বলে ওইটা যেরকম এক পরীক্ষা ছিল, আমলের পরীক্ষা, বলে এই মেরাজের ঘটনা ইমানের এক পরীক্ষা ছিল। তো মেরে মহতরম দোস্তা বুঝব, আসল হল গায়েবের উপরে ইমান, এটাই হল ইমানের আসল। এই জন্য যখন আমরা মসজিদের পরিবেশের মধ্যে ইমানের হালকা ইমানের মজলিস কায়েম করব, তো সেখানে এই সমস্ত ঘটনাগুলি আমরা সেখানে আলোচনা করি, এতে আমাদের ইমান বাড়বে আর আমাদের ইমান মজবুত হবে। সাহাবাদের ঘটনা বলি, তাদের ইমানের ঘটনা বলি, এ সমস্ত যখন আমরা ওই ইমানের মজলিসে আলোচনা করব, তখন আমাদের ইমান আরও বেড়ে যাবে, ইমান আমাদের মজবুত হয়ে যাবে। তো মসজিদের মধ্যে ইমানের হালকা ইমানের মজলিস, বলে এটার উদ্দেশ্য এটাই যে এখানে ইমানের কথা আলোচনা করি যাতে আমাদের ইমান পায়। ইমান কামিন তাহা নসিহত ইমান কা মুক্তজা সির গরিব সদা নাজি হয়ে যা নেই না, ইমান কা মুন্তহা হ্যা ইমান কা তকাজা হ্যা। ইমান কা তকাজা আল্লাহ কি কামিল ইতাআত হ্যা, কমাল ইতাআত ইমান হ্যা, কমাল ইতাআত ইমান হ্যা। ইমান কা মুন্তহা ইয়ে নেই হ্যা, اور ایمان کا تقاضا یہ نہیں ہے کہ مسلمان صحابہ کے زمانے کی طرح غیبی نصرتیں ظاہر کے خلاف حالی سے پورا ہو جانا یا مال میں کاروبار میں زراعت میں برکت کا ہو جانا یہ ایمان کا تقاضا نہیں ہے۔ خدا کی قسم کسی کامل مومن کو کسی کامل مومن کو پیدائش سے لے کر بڑھاپے کی آخری عمر اس کی پوری زندگی اللہ کی ایسی عبادت میں گزرے کہ جسے اللہ کی عبادت کا حق ادا کر دے اور اللہ تعالیٰ اس کو دنیا میں ایک دانا کھانے کو نہ دے، ایک دانے کو کھانے کو نہ دے، تب بھی یہی کہا جائے گا کہ اس پر اللہ نے اس پر ظلم کیا ہے، بلکہ یہ کہا جائے گا کہ بے شک اللہ کا یہی حق ہے، اللہ کا یہی حق ہے۔ کیوں؟ اس لیے کہ حاضر کا پورا ہو جانا نئے عبادات کے مقصد ہے، میرا ایمان کا تقاضا ہے بلکہ ایمان کا تقاضا ہے اللہ کے احکامات کا محمد صلی اللہ علیہ وسلم کے طریقے پر پورا ہونا, یہ ایمان کا تقاضا ہے. یہ تو اعمال کا سایہ ہے کہ برکتیں ظاہر ہو جائیں, جسے تو نازل ہو جائیں. ایمان کا تقاضا اللہ کی کامل اطاعت, یہ ایمان کا تقاضا ہے. اگر کوئی شخص نماز کیا ہے کہ کمال ایمان کے ساتھ اپنی پیدائش سے لے کر بڑھاپے کی عمر تک اللہ کی عبادت سے مشغول رہے اور اللہ اس کو خوش نہ دے, تب بھی یہ نہیں کہا جائے گا کہ جب اتنا کامل ایمان, اتنا کامل امین تھا تو اس کی دنیا میں کھانے کی کیوں نہیں ملا, پہلے کی کیوں نہیں ملا. ہم تو اپنی خواہشات کے پورا نہ ہونے کو, خواہشات کے پورا نہ ہونے کو سمجھتے ہیں کہ ایمان کامل ہوتا تو زندگی پوری ہو جاتی. نہیں میرے محترم دوستوں, وہ تو ضرورت کا پورا نہ ہونا بھی کمال ایمان نہیں ہے. ضرورت پورا نہ ہونا بھی, اگر ضرورت پوری نہ ہو تو بھی ایمان کا تقاضا یہ ہے کہ اللہ کا ہر حال میں حکم پورا ہو. تو میں نے بات عرض کی ہے کہ ایمان صرف اس بات کا نام نہیں ہے, اور ایمان غیبی مصیبتوں کا نازل ہو جانا نہیں ہے. ظاہر کے خلاف کھانے کا اتر جانا, کھانے میں اور کمائی میں اور زراعت کے برکتوں کا ہو جانا, یہ ایمان کا تقاضا نہیں ہے. یہ ایمان کا تقاضا نہیں ہے, یہ تو وہ ہے جو مقصود ہی نہیں ہے. یہ تو محبت ہے, اس کا تو وعدہ ہے, مقصود نہیں ہے. مقصود تو صرف اللہ کی ذات ہے, مقصود تو صرف اللہ کی ذات ہے. اس کی اطاعت محمد صلی اللہ علیہ وسلم کے طریقے پر اس کی رضا کے لیے ہو جائے, بس یہی ایمان کا خلاصہ ہے. اس لیے میں عرض کرنا ہے مجھے کہ حضرت اکرم صلی اللہ علیہ وسلم نے ایک جماعت آپ کے پاس آئی تو آپ نے اسے پوچھا ماں تم کیا ہو؟ انہوں نے عرض کیا کہ ہم سب ایمان والے ہیں. وہ تو جس لائن کی محنت ہوتی ہے اس لائن کا تعارف ہوتا ہے. اب مسلمان کیونکہ ایمان کے سیکھنے اور ان کو حاصل کرنے کو کام نہیں سمجھتا, اس میں پوچھو گے تو کہے گا میں تاجر ہوں, پوچھو گے تو کہے گا میں کاشتکار ہوں, پوچھو گے تو کہے گا میں ملازم ہوں, پوچھو گے تو کہے گا میں حاضر ہوں. وہاں پوچھا ہوگا کہ صلی اللہ علیہ وسلم نے, ایک چھوٹی سی جماعت سات آدمی ہوگی, فرمایا تم کیا ہو؟ میں نے کیا کہ رسول اللہ ہم سب ایمان والے ہیں. آپ نے اس کو نہیں چھوڑ دیا کہ ٹھیک ہے تم ایمان والے ہو, فرمایا تمہاری ایمان کی کیا دلیل ہے؟ میں نے کیا کہ ہمارے اندر 15 خصلتیں ہیں, ہمارے اندر 15 خصلتیں ہیں. وہ 15 خصلتیں اس طرح ہیں کہ 5 کا آپ نے حکم دیا ہے کہ ہم اس پر ایمان لائیں, اور 5 کا ہمیں آپ کی جماعت میں اگر حکم دیا ہے کہ ہم ادھر عمل کریں, اور 5 ہمارے اندر زمانہ جاہلیت سے ہیں. آپ چاہیں تو ہم ان سب کو چھوڑ زمانہ جاہلیت سے ہیں, آپ چاہیں تو ان 5 پر عمل کریں. آپ نے فرمایا کہ بتاؤ وہ 5 کیا ہیں جن میں تمہارا ایمان ہے؟ انہیں عرض کیا کہ ہم ایمان لائے اللہ پر, اس کے فرشتوں پر, اس کی کتابوں پر, اس کے رسولوں پر, اور آخر کے دن پر. آپ نے فرمایا دیکھو غور سے سننا, صحابہ کی جماعت نے عرض کیا کہ ہم ایمان لائے اللہ پر, اس کی کتابوں پر. اس کی کتاب کے ملنے کیا ہے؟ صرف مسلمان کو یہ کہنا کہ ہاں میں جانتا ہوں یہ قرآن اللہ کی کتاب ہے. میرے دوست عزیزوں, اتنا یقین, اتنا یقین تو مشرکین مکہ بھی رکھتے تھے. اگر مسلمان صرف اسی کی بچی ہوئی ہے ہم جانتے ہیں یہ اللہ کی کتاب ہے, اتنا یقین تو وہ بھی رکھتے تھے, شرکی نے مکہ بھی رکھتے تھے. بلکہ حسد کرتے تھے کہ یہ قرآن محمد پر سے نازل ہوا صلی اللہ علیہ وسلم. طائف اور مکہ کی بستی کے کسی بڑے عہدیدار پر کسی بڑے جگری بستی سے نازل ہوا, ان پر سے نازل ہوا, ان کو تو قرآن کے آپ پر نازل ہونے سے حسد تھا. وہ قرآن کی سمجھتی نہیں تھی کہ نہیں, بلکہ یہ فرمایا کہ ہم ایمان لائے قرآن پر, کیا مطلب ہے قرآن ایمان لانے کا, کہ قرآن نے جس چیز کو حرام کہہ دیا ہے ہم اس کو حرام سمجھتے ہیں, اس سے بچتے ہیں. میرے محترم دوستو, آج صلی اللہ علیہ وسلم مجلس میں ایک صحابی کی حیرت ہو گئی. آپ نے فرمایا کہ تم قرآن کے ساتھ کھیل رہے ہو. پھر فرمایا ما آمن بالقرآن من تحلم حارما, جو قرآن کے حرام کو حلال کے لیے وہ قرآن پر ایمان نہیں لایا. قرآن اس کو حرام کر دیا ہے, اس کو حرام جاننا اور اس سے بچنا صرف علم کافی نہیں ہے کہ ہم جانتے ہیں یہ حرام ہے, کہ جاننے کا تقاضا یہ ہے کہ حرام سے اپنے آپ کو بچاؤ. ایمان کا تقاضا یہ ہے, میں قرآن میں ایمان لایا ہوں, قرآن پر ایمان لانے کا تقاضا یہ ہے کہ قرآن کے حرام کا حرام سمجھوں اور اسے اپنے آپ کو بچاؤں. میرے دوست عزیزوں, چنانچہ جماعت نے عرض کیا کہ ہم اللہ پر ایمان لائے اور اللہ کی کتابوں پر اور اس کے رسولوں پر اور آخر کے دن پر. آپ نے فرمایا وہ پانچ باتیں کیا ہیں, یہ بھی تمہارا عمل ہے. عرض کیا کہ ہم گواہی دیتے ہیں کہ اللہ کے سوا کوئی راج کے لائق نہیں, اس کو عمل میں گنوایا قول بھی نہیں. ہمارا عمل ہی ہے کہ ہم اس کی گواہی دیتے ہیں کہ اللہ کے سوا کوئی لائق کے لائق نہیں اور محمد صلی اللہ علیہ وسلم اللہ کے رسول ہیں. آپ نے فرمایا عزیا سے نماز ہم قائم کرتے ہیں, یہ بھی کہا نماز پڑھتے ہیں, نماز قائم کرتے ہیں. نماز قائم کرنے کی دو ذمہ داریاں ہیں, ایک نماز کو درست کرنا اور نماز کا درست ہونا پورے دن کا قائم ہونا ہے, اور نماز کا بگڑنا پورے دن کا بگاڑ ہے. جو شخص اپنی بے دینی کے اسباب جانا چاہتا ہو وہ اپنی نماز پر غور کر لے. یہاں تو کوئی ماحول پر الزام لگا رہا ہے, کوئی غیروں پر الزام لگا رہا ہے, کہ مسلمان کا دین دل کے لیے انتظار ہوا ہے. نہیں, خدا کی قسم بالکل نہیں. بہت آسان بات ہے کہ عبادات کا بگاڑنا یہ اپنے دین کو بگاڑنا ہے, ورنہ ممکن نہیں ہے کہ کسی شخص کی نماز کامل ہو اس کا دین نافذ ہو. میں نے آج کیا کہ جو مطلب ہیں نماز قائم کرنے کے, حکومت کی ذمہ داری ہے کہ اپنے عمل درست کرنا اور پوری دنیا میں نماز کے عمل کو قائم کرنا, رائج کرنا, قائم کرنا یعنی نماز کو رائج کرنا. اتنا ہی ذمہ داری ہے نماز کو رائج کرنا, انسانی ذمہ داری ہے نماز کو درست کرنا. تو نماز کیا کہ نماز قائم کرتے ہیں اور زکات ادا کرتے ہیں. کیا حال کر واپس آتے ہیں, ہمارے صاحب رحمت والے فرماتے تھے کہ اگر مسلمان زکات ادا کرنے پر آ جائے, اگر مسلمان زکات ادا کرنے پر آ جائے تو یہ زکات کی برکات کو برداشت نہیں کر سکتا. کتنی برکتیں ہیں زکات کی, کہ اگر یہ زکات ادا کرنے پر آ جائے تو یہ زکات کی برکات برداشت نہیں کر سکتا. یہ بھی صدقات کہ زکات کی ادائیگی پر, زکات کی ادائیگی پر برکتوں کے وہ دروازے کھلیں گے کہ مسلمان কোন বরকতো কাজ আলহামদুলিল্লাহ হয়ে গেছে। আর যাকাত কা কাম হতি হ্যায়, যাকাত আদা করনা ইসলিয়ে কহতে হ্যায় কি মুস্তহিক কো তলাশ করকে, যাকাত দেনে ওয়ালা মুস্তহিক কো তলাশ করে, ওর তলাশ ভি ইস তরহ করে, তলাশ ভি ইস তরহ করে জিস তরহ এক পক্কা নামাজি, এক পক্কা নামাজি পক্কা নমাজি তাই কি তলাশ মে হো ওযু করনে কে লিয়ে, কিসি সহরা মে, কিসি সহরা মে তাই কা মুতলাশি হো ওযু করনে কে লিয়ে, খুদা কি কসম যাকাত দেনে ওয়ালে কো চাহিয়ে কি মুস্তহিক কো ইস তরহ তলাশ করে, মুস্তহিক ইস তরহ তলাশ করে জিস তরহ এক পক্কা নমাজি কিসি সহরা মে পানি তলাশ করতা হয় নমাজ কে লিয়ে, বুঝু কে লিয়ে, হক হ্যায় যাকাত দেনে ওয়ালে পর, লেকিন যাকাত কোন আদা করতা হ্যায়, আব তো কমানে ওয়ালে কো দূসরে কো তলাশ করনে কে লিয়ে ফুরসত নেই হ্যায়, ও কমাতে হ্যায় লেকিন ও আপনা মাল কিসি কে হাওয়ালে কর দেঙ্গে, কি তো খরচ কর দেঙ্গে কিসি খরচে কাম মে, যাকাত মুস্তহিক কা হক হ্যায়, মুস্তহিক কো তলাশ করকে উস তক পৌঁছানো ইয়ে যাকাত দেনে ওয়ালে কা কাম হ্যায়। মুসলমান চুকে যাকাত সে কতরা রহা হয় দেনে ওয়ালে হয় ও উসি কো তলাশ নাহি করতে হ্যায়, ইসলিয়ে মাল কি বরকতে উঠ গই হ্যায়, মাল কি বরকতে উঠ গই হ্যায়, ওর আগর হো আল্লাহ করনে ওয়ালা ভি হয় তো খেয়ে কি কাম তলাশ করতা হয় যাকাত আদা করনে কে লিয়ে, হালাকি যে মাল পাস কিয়া হয় উসকো খরচ করে খেয়ে কি কামো পর, ওর যে মাল অলগ কিয়া হয় যাকাত কা, যে মাল কা মেল হয় উসকো খরচ করে মুস্তহিকিন পর, ऐसा हदीस है माना सर बुलाए कि सहाबा रोड में मालदार ऐसे थे और गुलाबा ऐसे थे जिसे बच्चे खेला करते हैं, जिसे बच्चे खेला करते हैं क्यों कहते हैं सुबह छुपाई खेलते हैं कि एक तलाश करता है बच्चों को और बाकी बच्चे छुप जाते हैं, ऐसे हदीस है कि सहाबा के दौर में माल वाले तलाश करने वाले थे गुलाबा को और गुलाबा छिपने वाले थे, पुकारा छिपते थे और मालदार की तलाश करते थे, इस जमाने में खेल उलट गया, मालदार छुप रहे हैं और पुकारा तलाश कर रहे हैं, मालदार छुप रहे हैं पुकारा तलाश कर रहे हैं, सादा के दौर में मालदार तलाश करते थे और पुकारा अपने फकर को छिपाया करते थे, क्योंकि वो अल्लाह से बराह रास्त लेने के लिए अपनी हाजत को छुपाने को असल सबब समझते थे। میں نے عرض کی ایک بات کہ جب آپ نے پوچھا تو جماعت سے کہ وہ پانچ فصلوں کے کیا ہے ان کے تمہارا عمل ہے تو انہوں نے کہا کہ ہم زکات ادا کرتے ہیں اور رمضان کے روزے رکھتے ہیں بیت اللہ کا حج کرتے ہیں یہ پانچ ان پانچ کا ہمارا عمل ہے آپ نے فرمایا وہ پانچ کیا ہیں মহতরম দোস্তা বুজুর্গ আমি বলতেছেন এই কথা যে ইমানের একেবারে চূড়ান্ত পর্যায়ের ইমাম ইমান ইমানের চূড়া অথবা ইমানের চাহিদা এটা নয় যে আমার খাওয়া দাওয়ার জিনিসের মধ্যে বরকত হয়ে যায় এবং আমার জরুরত এবং প্রয়োজন জাহেরের খেলাফ বাহ্যিক নিয়মের বিপরীত আমার প্রয়োজন মিটে যায়, আল্লাহ পাকের নুসরত এবং সাহায্য এসে যায়, খানা পিনার জিনিসের মধ্যে মাল দৌলতের মধ্যে বরকত হয়ে যায়, এটা ইমানের ফসল নয়, ইমানের চাহিদা নয়, ইমানের ফসল এবং চাহিদা তো হল মেরে মহতরম দোস্ত আল্লাহ পাকের কামিল ইতাআত অর্থাৎ আল্লাহ পাকের হুকুমকে সে পরিপূর্ণভাবে পালন করতেছে, এটা হল ইমানের চাহিদা। ইমান একজন ইমানওয়ালা সে মনে করতে পারে যে ইমানের কারণে তো আল্লাহ বরকত দিবে এবং আমাকে গাইবে সাহায্য করবে, সাধারণ নিয়মের বিপরীত আমি আল্লাহর সাহায্য লাভ করব। উনি বলেন যে ভাই এগুলি ইমানের তাকাজা নয়, ইমানের চাহিদা এটা নয়, যে একজন ইমানওয়ালা তার ইমানের চাহিদা হইল এই যে আল্লাহ পাকের নুসরত পাবে সে, অথবা তার মাছ দৌলতের মধ্যে খানা পিনার মধ্যে তার ঘর বাড়ির মধ্যে আল্লাহ বরকত দিবেন, এটাই ইমানের চাহিদা নয়। ইমানের চাহিদা হল যে যদি তার মধ্যে ইমান কামিল দরজার আসে তো সে আল্লাহ পাকের ইতাআতের মধ্যে কামিল দরজায় পৌঁছবে, আল্লাহ পাকের হুকুমকে মানা, সে আল্লাহর হুকুমকে মানবে। ইমান থাকার অর্থই হল এই যে সে আল্লাহর হুকুম মানবে। যদি একজন লোক জন্ম থেকে ইমান বানা মত পর্যন্ত আল্লাহ পাকের বন্দেগি করে আর আল্লাহ পাক তাকে এক দানা খাবার না দেন, এক দানা খাবার খাওয়ার জন্য কিছুই দেন, তুমি মহতরম দোস্ত আল্লাহ পাকের বন্দেগি, আল্লাহ পাকের হুকুম মানা, আল্লাহ এরকম উপযুক্ত যে আল্লাহ তার হুকুম মানবে, আল্লাহ তাকে কিছুই দিবেন না, আল্লাহ তারা এরকম হক রাখেন। আরে তোমাকে তো সৃষ্টি করছি, আমি যদি সৃষ্টি না করতাম তোমাকে তো তুমি সৃষ্টি না হইত, তোমার ভিতরে চাহিদাও না হইতো, তোমার মাল কোথায় হইতো, তোমার খাওয়া দাওয়ার টাকা দেওয়ার চাহিদা কোথায় হইত। আমি তোমাকে সৃষ্টি করছি, আমি হক রাখি যে তুমি আমার হুকুমকে মানবে, আর তোমার কোনো দাবি নাই যে আমি তোমাকে খাওয়াবো পড়াবো। আমি যদি না খাওয়াই না পড়াই তোমাকে তো আমি কোনো দোষের কাজ করি নাই, আর তুমি যদি আমার ইবাদত না করো তাহলে তুমি দোষী, তুমি অত্যন্ত দোষী সাব্যস্ত হবে, কারণ আমি তোমাকে সৃষ্টি করছি, তোমার অস্তিত্ব আমি বানাইছি তোমাকে, কাজেই সেই সৃষ্টির কারণে তোমার অস্তিত্ব দানের কারণে আমি হক রাখি যে তুমি আমার বন্দেগি করবে, আর তোমার কোনো হক নাই কোনো পাওনা নাই আমার কাছে যে আমি তোমাকে এক জানা খাওয়ার দিই, এই পাওনা তোমার কখনোই নাই। কাজেই তুমি একথা বলতে পারো না যে আমি আল্লাহ তাআলার এত বন্দেগি করলাম আল্লাহ আমারে খাওয়াইল না, আল্লাহ জুলুম করল। বলে না আল্লাহ জুলুম করেন না, তোমার তো কোনো পাওনাই নেই, পাওনাদারকে পাওনা না দিলে এটাকে জুলুম বলে। বলে বান্দার কোনো পাওনাই খোদার কাছে নাই, খোদা যে তাকে সৃষ্টি করছেন এইটাই অনেক বেশি, এবং এই সৃষ্টি করার কারণে খোদা তার কাছে আপনার বন্দেগি পাওনা হয়ে গেছে। কাজে সে খোদার বন্দেগি যদি মৌত পর্যন্ত করে, খোদা তাকে এক দানাও না খাওয়ান এবং সে ক্ষুধার্ত থাকে, তো আল্লাহ আপাত একথা বলা যাবে না যে আল্লাহ তাআলা জুলুম করছে। তো মেরে মহতরম দোস্তা বুজুর্গ, ইমানের ফসল এই নয় যে ইমানের কারণে তার মানে বরকত হয়ে গেল, তার খাওয়া দাওয়ায় বরকত হয়ে গেল, কখনো নয়। মেরে মহতরম দোস্তা বুজুর্গ, ইমানের চাহিদা, ইমানের ফসল তো হইল যে যখন ইমান কামিল ভাবে তার ভিতরে আসবে তো সে আল্লাহ তাআলার কামিল ইতাআত করনে ওয়ালা হবে, আল্লাহ তাআলাকে মানলে ওয়ালা হবে। সেই জন্য মেরে মহতরম দোস্তা বুজুর্গ বলেন যে ইমানের ফসল তো আজ আমরা এই কথা মনে করে রাখছি যে আমার মালে বরকত হবে, গাইবি নুসরত হবে, সাধারণ নিয়মের বিপরীত আমার প্রয়োজন মিটবে, আল্লাহ তাআলা আমার সব কিছু করে দিবেন। বলে না, এটা কখনো ইমানের চাহিদা হইতে পারে না। ইমানের চাহিদা হল তুমি আল্লাহ তাআলার হুকুমের সামনে বাধ্য হয়ে যাবে এবং আল্লাহ তাআলার হুকুমকে মানবে, এটা হল ইমানের চাহিদা। এবং ইমানের ফসল যদি কেউ তার ইমানকে মাপতে চায় মানে আমার ইমান কোন পর্যায়ে আছে, তো তাইলে সে এটা দ্বারা মাপতে পারে যে তার মধ্যে আল্লাহ পাকের ইতাআত, আল্লাহ পাকের হুকুম মানা কতখানি আছে জীবনের সকল ক্ষেত্রে, কতখানি সে আল্লাহ তাআলার হুকুমকে মেনে চলতেছে। মেরে মহতরম দোস্ত এদের দ্বারা সে বুঝতে পারবে যে সে তার ভিতরে ইমান কতখানি আছে। হ্যাঁ, কেউ তাকে আল্লাহ তাআলা গায়েব থেকে নুসরত করছেন, নিয়মের বাহিরে আল্লাহ তাকে কিছু দিয়ে দিচ্ছে, তার মানে বরকত হয়ে গেছে, এই জন্য সে কামিল ইমানওয়ালা হয়ে গেছে, এটা কখনোই নয়। এইটা তো তার এবাদত, তার এবাদতের ফসল হিসাবে আল্লাহ তাআলা দুনিয়াকে দুনিয়াতে তাকে দিচ্ছেন। তা না হলে মেরে মহতরম দোস্তগুলোর ইমানের ফসল কখনোই নয়। ইমানের ফসল তো হলেই যদি তোমার ভিতরে কামের দরকার ইমান থাকে, তাহলে তুমি মেরে মহতরম দোস্তনি বলেন তুমি আল্লাহ তাআলার কামিল ভাবে আল্লাহ তাআলার ইতাআত করতে বলা হবে, আল্লাহ তাআলাকে মানতে বলা হবে, আল্লাহ তাআলার হুকুমকে মানবে। মেরে মহতরম দোস্তগুলোর এই ইমানকে শিখবার জন্যই মসজিদে বসার কথা বলা হয়েছে, যে মসজিদের পরিবেশে বসো এবং মসজিদে ইমানের মজলিসের মধ্যে এই ইমানকে শিখো, যে ইমান তোমাকে আল্লাহ পাকের হুকুমের উপরে উঠায়, আল্লাহ পাকের হারাম করা কাজ থেকে তোমাকে বিরত রাখে, এরকম ইমান তুমি বানাও। এই ইমান তোমাকে বানাইতে হবে, আল্লাহ পাক সব হুকুম তোমাকে মানতে বাধ্য করে তোমার ইমান, এবং আল্লাহ পাকের সমস্ত নিষেধ কাজ থেকে তোমাকে বিরত রাখে তোমার ইমান, এই পরিমাণ ইমান তোমাকে হাসিল করতে হবে। মেরে মহতরম দোস্তগুলোর ইমান, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তাদের ইমান কেমন ছিল, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা যদি কেউ ইমানের দাবি করতেন তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি ছেড়ে দিতেন না, বলে ভাই ইমানের দাবি করছে ঠিক আছে যাক, ইমান ইমান বলাই না। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তার পরীক্ষা নিতেন, জিজ্ঞাসা করতেন তুমি যে বলো ইমানদার তুমি, তো তোমার ইমান ইমানদার হওয়ার কি কারণে তুমি ইমানদার, কারণ তুমি বলো তুমি ইমানদার কি হিসাবে। বলেন এক জমাত আসলো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে, ওই জমাত হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন পৌঁছলো, হুজুর বললেন তোমরা কারা, তো তারা বলল আমরা ইমানদার, আমরা ইমানওয়ালা। উনি বলেন যে ভাই মানুষ যখন যে জিনিসের উপরে মেহনত করে, যে জিনিসের প্রচলন থাকে মানুষের মধ্যে, তো মানুষ সেই হিসাবে নিজের পরিচয় দেয়। সাহাবারা পরিচয় দিতেছেন ইমানওয়ালা বলে, তাদেরকে যখন জিজ্ঞাসা করা হলো তোমরা কারা, তো তারা বলছেন আমরা ইমানওয়ালা। আর এখনকার জমানায় আমাদের পরিচয় আমরা কি দেই, বলে কেউ ব্যবসা নিয়ে ব্যবসা করে, কেউ চাকরি করে, কেউ ক্ষেত খামার করে, বিভিন্ন দুনিয়ার কাজ সে করতেছে, তো তাকে যখন জিজ্ঞাসা করে তুমি কে ভাই, তো সে বলে তোমার পরিচয় কি, বলে আমি একজন ব্যবসায়ী। তো নিজের পরিচয় ব্যবসা দিয়ে দিতেছে, যেহেতু আজ আমরা সবাই ব্যবসায় ব্যস্ত, এই জন্য আমরা আমাদের পরিচয় এইভাবেই করাই যে আমি একজন ব্যবসায়ী অথবা আমি একজন উচ্চপদস্থ এই সরকারি কর্মচারী। তো যেই লাইনে মেহনত চলে সেই লাইনে মানুষ নিজের পরিচয় করায়। সাহাবাদের যুগে তাদের মেহনত ইমানের লাইনে ছিল, এই জন্য তারা তাদের পরিচয় দিতেছে আমরা ইমানওয়ালা, আমরা ইমানওয়ালা, ইমানওয়ালা বলে পরিচয় দিত। আর তারা ইমানওয়ালা বলছে, আর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কথার উপরে তাদেরকে ছেড়ে দিলেন, বলে তা নয়, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা যে ইমানওয়ালা এদের পরিচয় কি, কিভাবে তোমরা ইমানওয়ালা হইলা। বলে ইয়া রসুল্লাহ আমাদের মধ্যে 15টা জিনিস আছে, 15টা খাসিয়ত আছে, 15টা গুণ আছে, এই 15টা জিনিস আমাদের মধ্যে আছে যেই কারণে আমরা ইমানওয়ালা। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা বললেন, হুজুর বললেন যে তোমরা সে 15টা কি, তো তারা বললেন যে 5টা হল যেটা আপনি হুকুম করছেন আমাদেরকে এটার উপরে আসার জন্য, এই 5টা বিষয় এরকম, আর 5টা বিষয় হল আপনার পক্ষ থেকে আপনার প্রতিনিধি আমাদেরকে পাঁচটা বিষয়ের কথা বলছে, আমল করার কথা বলছে, তা আমরা ওই পাঁচটা বিষয়ের উপরে আমল করতেছি। আর পাঁচটা জিনিস আমাদের মধ্যে জাহিলিয়াতের যুগ থেকে, ইসলাম পূর্ব যুগ থেকে আমাদের মধ্যে ছিল, পাঁচটা গুণ আমাদের মধ্যে ছিল, ওদের বিদ্যমান আছে। যদি এখন আপনি শুনে যদি ওইটাকে কোনোটা ছাড়তে বলেন আমরা ছেড়ে দিব, আর যদি বজায় রাখতে বলেন তা আমরা বজায় রাখব। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তো এই পাঁচটা জিনিস কি যেটার আমি তোমাদেরকে হুকুম করছি? তো তারা বললেন যে আপনি আমাদেরকে আল্লাহর উপরে ইমান আনতে হুকুম দিচ্ছেন, আমরা আল্লাহর উপরে ইমান রাখি, আল্লাহর ফেরেশতাদের উপরে ইমান রাখি, এবং আল্লাহ তাআলার কিতাবের উপরে ইমান রাখি, আল্লাহর রাসূলের উপরে ইমান রাখি, এবং আখিরাতের উপরে ইমান রাখি। এই পাঁচটা বিষয়ের উপরে আমরা ইমান রাখি, আল্লাহর উপরে ইমান রাখি, আল্লাহর ফেরেশতাদের উপরে ইমান রাখি। আমরা দেখি না তাদেরকে, কিন্তু আপনি বলছেন ফেরেশতা আছে, আমরা ইমান আছি। আল্লাহ তাআলার কিতাবের উপরে ইমান, মনে বলেন যে ভাই কিতাবের উপরে ইমানটা কি জিনিস? আল্লাহর কিতাব, আল্লাহর কালাম, আল্লাহর কোরআন, কোরআন শরীফ, ভাই এটা যে কোরআন শরীফ আল্লাহর কিতাব, এইটুকু জানাই খালি আল্লাহ তাআলার উপরে ইমান, কিতাবের উপরে ইমান আনা নয়, যে ভাই এই কোরআন শরীফ আল্লাহর কিতাব, আল্লাহর কালাম, এইটুকু জানা, এইটাই শুধু কিতাবের উপরে ইমান আনার, যে ইমান আনা নয়, কিতাবের উপরে এইরকম ইমান তো মক্কার মুশরিকরাও এইরকম ইমান তারা রাখত, যে তারা জানত যে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যা বলতেছেন এটা আল্লাহর কালাম। বরং তারা তো আল্লাহর কালাম হওয়ার উপরে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হিংসা করত, বলে আল্লাহর কালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন নাজিল হইল? আরে আমাদের সর্দারদের উপরে কেন নাজিল হইল না? আমাদের বড় মানুষদের উপরে কেন নাজিল হইল? চৌধুরীর উপরে কেন নাজিল হইল না? সৌধুরী সাহেবদের উপরে কেন নাজিল হইল না? সমাজের চৌধুরী, তো এই সমস্ত চৌধুরী সাহেবদের উপরে কেন নাজিল হইল না? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি উপরে কেন নাজিল হইল? তো এই হিংসাটা করতো এই জন্যই তো, যে আল্লাহর কালাম জানত তারা, এটা আল্লাহর কালাম, আল্লাহর কালাম তো সমাজের চৌধুরীর উপরে আসা উচিত, সমাজের সরকারের উপরে আসা উচিত, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহর কালাম কেন আসে? তো এইটুকু যে এটা আল্লাহর কালাম, আল্লাহর কিতাব, কোরআন শরীফ আল্লাহর কিতাব, এইটুকু জানাই যে কিতাবের উপরে ইমান আনা নয়। আসলে এই কিতাবের উপরে ইমান আনার অর্থ হলো এই, যে এই কিতাবে যা কিছু হারাম বলা হয়েছে সেটাকে হারাম মান্য করা, যেটাকে হালাল বলা হয়েছে এটাকে হালাল হিসেবে মান্য করা, হালালকে কিতাবের হালালকে হালাল মনে করা, এবং এই কিতাবের বর্ণিত হারামকে আল্লাহর হারাম করা জিনিসকে হারাম মনে করা মানা, বলে এটা হল কিতাবের উপরে ইমান আনার না। এই জন্যই রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের মজলিসে একজনে গীবত করছে, জীবন পর্যন্ত পরনিন্দা করছে, অন্যের দোষ চর্চা করছে, তো রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম তাকে বললেন যে তুমি হারাম কাজ করতেছো, এরকম হারাম নিষেধ কাজ। বলেন যে রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম বললেন যে ওই ব্যক্তি কোরআনের উপরে ইমান আনে নাই, যে কোরআনের হারাম করা জিনিসকে হারাম মানে নাই, হারাম করা জিনিসকে হালাল মনে করতেছে, পরে নিন্দা করা, দোষ চর্চা করা, কোরআনে হারাম বলছে আর তুমি এই হারাম কাজ করতেছ, তার মানে তুমি এই হারামকে, কোরআনের মৃত হারামকে হালাল মনে করতেছ, তো তুমি তো কোরআনের উপরে ইমান আনো নাই। তো কোরআনের উপরে ইমান কখন বেড়ে যাবে? যখন কোরআনের হালাল করা জিনিসকে হালাল বুঝবে, এবং হারাম করা জিনিসকে হারাম মানবে, আর ওই হারাম থেকে সে বিরত থাকবে, তবেই বলা হবে যে সে কোরআনের উপরে ইমান আনছে। তারা বলবে কথা যে পাঁচটা বিষয়ের উপরে আমরা ইমান আনছি, ইমানের বিষয়গুলি তারা গুনে দিল, আল্লাহর উপরে ইমান আনছি, আল্লাহর ফেরেশতার উপরে ইমান আনছি, আল্লাহর কিতাবের উপরে ইমান আনছি, রসুলের উপরে ইমান আনছি, আখিরাতের উপরে ইমান আনছি। মেরে মহতরম দোস্তা বুজুর্গ, এরপরে হুজুর আকরম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তো এই পাঁচটা আমল কি যা আমার প্রতিনিধি তোমাদেরকে বলছে যেটার উপরে তোমরা আমল করতেছ? তো তারা সেখানে ওই পাঁচ আমলের মধ্যে শাহাদাত, কালেমার শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই যে এই যে কলমার শাহাদাত, সাক্ষী দেওয়া, এইটাকেও এই আমলের মধ্যে গণ্য করে গুনতেছেন। তারা বলতেছেন যে আমরা একথার সাক্ষ্য দিতেছি, সাক্ষ্য দিই যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এবং আমরা একথার সাক্ষ্য দিই যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। বলে যে সাক্ষীকে, সাক্ষী দেওয়াটাকে তারা আমলের মধ্যে হিসাব করতেছে। তো সাক্ষ্য দেওয়া এটা একটা আমল, হ্যাঁ, এটা শুধু কথার মধ্যে নয়, এটা আমল হিসাবে ওনারা শুনাইতেছেন, গণ্য করতেছেন। তো মেরে মহতরম দোস্ত, যেমন নামাজ এক আমল মনে করেন, এটাও একটা আমল, এটা শুধু কথা নয়, কথা নয়, এটা একটা আমল। তো তারা শাহাদাত কালমায় আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই একথা সাক্ষ্য দেওয়া, এই সাক্ষ্য দেওয়াকে আমল, আমল সাব্যস্ত করতেছে, সাক্ষ্য দিতে হবে। এ না যে আমি সাক্ষী দিই, সাক্ষী দিই না, আমি সাক্ষ্য দিই এখন, আর সাধু আল্লাহ পড়ি আমি, এই পড়াই আর কি, পড়াই আর কি। মেরে মহতরম দোস্তা বুজুর্গ, একটা আমল হলো এই শাহাদত, আর দ্বিতীয় আমল তারা বলেছে যে আমরা নামাজ কায়েম করি। তো মেরে মহতরম দোস্ত, নামাজ কায়েম করার কি অর্থ? নামাজ কায়েম করার অর্থ এই নয়, আজ আমরা যেরকম নামাজকে বানায় রাখছি, নামাজ পড়ি, মনে করি নামাজ কায়েম করি, নামাজ কায়েম করার অর্থ হল এই যে নিজে নামাজ পড়ি এবং নামাজকে, নামাজ যাতে সবাই পড়ে এইটার জন্য আমরা মেহনত করি, নামাজের প্রচলন করার জন্য, নামাজের রেওয়াজ দেবার জন্য মেহনত করি। তো নামাজ কায়েম করার মধ্যে দুটোই সামিল, একটা হলো নিজে নামাজ পড়ে, আবার এই নামাজকে কায়েম করার জন্য অন্যরাও যাতে নামাজ পড়ে এটার জন্য মেহনত করে। তো তারা বলতেছেন এই কথা যে আমরা নামাজ পড়ি, এ কথা বলেন নাই, তারা বলতেছেন আমরা নামাজ কায়েম করি। নামাজ কায়েম করার অর্থেই হলে যে নিজেরাও নামাজ পড়ে, অন্যদেরকেও নামাজ পড়ার জন্য তৈয়ার করে, উদ্বুদ্ধ করে। তো নামাজের প্রচলন, নামাজকে সমাজের মধ্যে চালায় তারা, যে সমাজের প্রত্যেক ব্যক্তি নামাজ পড়নে বালা নামাজি লোক হয়ে যায়। তো মেরে মহতরম দোস্তা বুজুর্গ, দ্বিতীয় কথা তারা এটাই বললেন যে আমরা নামাজ কায়েম করি। তৃতীয় তারা বললেন আমরা যাকাত প্রদান করি। উনি বলেন যে ভাই, যাকাত প্রদান করা এটা বহুত বড় কথা, এটা তো বলতে এক সেকেন্ড লাগবে না, এক মিনিট লাগবে না, যাকাত দেই। কিন্তু আসল যাকাত দেওয়াটা কি? উনি বলেন যে মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, যদি মুসলমানরা যাকাত দিত তাহলে এই যাকাতের উপরে আল্লাহ তাআলা যে ওয়াদা করেন সেই ওয়াদাকে এই মুসলমানরা সহ্য করার ক্ষমতাই রাখেন। অর্থাৎ মালের যখন সে যাকাত দিবে, আল্লাহর পক্ষ থেকে ওই মালকে বৃদ্ধি করার যে ওয়াদা আল্লাহ তাআলা রাখছেন, সেই মাল যে বৃদ্ধি হবে ওইটাকে সামলাইবার ক্ষমতাই মানুষের নাই। এত বৃদ্ধি আল্লাহ তাআলা করবেন যে সেই ওই মালকে সামলাইবার ক্ষমতা রাখে না, ওই বরকতকে সামলাইবার ক্ষমতা রাখে না। আর মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন, যদি মানুষ যাকাত দিত তাহলে আল্লাহ তাআলার ওয়াদা এভাবে পুরো হইত যে সে আল্লাহ তাআলার ওয়াদাকে সহ্য করার ক্ষমতাই রাখে না। এই জন্য মেরে মহতরম দোস্তা বুজুর্গ, যাকাত দেওয়া কি? বলে যাকাত দেওয়া এটা নয় যে আজ যেরকম আমরা যাকাত দিয়ে থাকি, বলে ভাই নিজে মাল কামাইতে খুব ব্যস্ত, আর বলছে জাকাতের পয়সা আরেকজনকে দিয়ে দিছি, বলে ভাই গরিব মানুষ গরিবদেরকে যারা জাকাত নেবার উপযুক্ত তাদেরকে তালাশ করে তুমি দিয়ে দিও, আর আমি নিজে তো কামাই কামাইয়ের মধ্যে ব্যস্ত আছি। বলে না না মেরে মহতরম দোস্ত বুঝব, যেমন আমি কামাইতেছি তেমন আমার এই মালের জাকাত দেওয়ার দায়িত্ব আমার উপরে, যেমন কামাই করতেছি তেমন দায়িত্ব এইটা জাকাত আদায় করার দায়িত্ব আমারই উপরে, আমাকে এইটা এই জাকাত নেওয়ার উপযুক্ত লোক তালাশ করতে হবে, খুঁজতে হবে, এবং খুঁজে তাকে তালাশ করে করে তাকে জাকাত পৌঁছাইতে হবে। এটা আমারই দায়িত্ব আমারই কাজ যে আমি জাকাত দিবার জন্য উপযুক্ত লোক তালাশ করি। কিরকম তালাশ করবে? বলে যে এরকম তালাশ করবে যে একজন পাক্কা নামাজি লোক মরুভূমির মধ্যে অথবা যেখানে পানি পাওয়া যায় না এরকম জায়গায় তার নামাজের সময় হয়ে গেছে, ওজুর জন্য পানি যেরকম সে তালাশ করে, বলে মালওয়ালা জাকাতের উপযুক্ত লোকদেরকে এইরকম ভাবে তালাশ করে। একজন পাক্কা নামাজি লোক ওজু করার জন্য পানি যেমন তালাশ করে, যেখানে পানি পাওয়া যায় না সেখানে সে যেরকম রেশান হইয়া পানি তালাশ করে, কোথায় পানি পাওয়া যাবে এটা খুঁজতে সে কোনোরকম ত্রুটি করে না। মেরে মহতরম দোস্ত, এমনি ভাবে একজন ধনী ব্যক্তি মালদার লোক যার উপরে জাকাত ফরজ, সে তার জাকাতকে আদায় করার জন্য এই জাকাত নেওয়ার উপযুক্ত লোক গরিব লোককে সে ওইরকম ওই পানির মতো খুঁজবে, নামাজি লোক পানি যেমন খুঁজে সে সেরকম গরিব লোক খুঁজবে। মেরে মহতরম দোস্ত গুরু বলেন যে যতক্ষণ পর্যন্ত সাহাবা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তাদের মতো ওই ইমান ওই ইয়াকিন পয়দা না হবে ততক্ষণ পর্যন্ত এই জাকাতও সঠিকভাবে আদায় করার পদ্ধতি কখনোই আসবে না আমাদের মধ্যে। সাহাবাদের জমানায় জাকাত আদায় করার পদ্ধতি কি ছিল? উনি বলেন যে সেই জমানায় ধনীরা আর গরিবরা যারা জাকাত নেবার উপযুক্ত বলে তারা তো তাদের অবস্থা এরকম ছিল যে এখনকার জমানায় বাচ্চারা লুকোচুরি খেলে না, লুকোচুরি খেলে, একজন পলায় আর আরেকজনের তালাশ করে তারে খুঁজে বেড়ায়, সে পলাইবার মধ্যে সব রকম ভালোভাবে পলায়ন করে, এমনভাবে সে নিজেকে গোপন করে যাতে ও খুঁজে না পায়। সাহাবাদের জমানা তো জাকাতের বিষয়টা এরকমই ছিল, যারা জাকাত নেওয়ার উপযুক্ত তারা নিজেকে এরকম গোপন করবেন যে তাদেরকে খুঁজে পাওয়া মুশকিল ছিল, তাদের হাজত তাদের জরুরতকে তারা এত গোপন করতেন যে কেতি ব্যক্তিরা জাকাত দাতারা খুঁজে পাওয়াই মুশকিল ছিল, যেন তাদের ধনী আর গরিবের মধ্যে লুকোচুরি খেলা চলছে, যে গরিব তার হাজতকে এমনভাবে গোপন করতেছে, সে নিজেকে এমন গোপন করতেছে যে জাকাত দাতা তাকে খুঁজে বেড়াইতেছে তারা খুঁজে পাইতেছে না। আর এই জমানা তো এটার বিপরীত হয়ে গেছে, ধনীরা আত্মগোপন করতেছে আর গরিব লোকেরা তাদেরকে খুঁজে বেড়াইতেছে। সেই জমানার লুকোচুরি ছিল এরকম যে গরিবরা লুকায় ধনীরা তালাশ করে, আর এই জমানায় হইল ধনীরা লুকায় যায় আর গরিবরা তালাশ করতে খুঁজতে শুরু করে যে ভাই কোথায় পাওয়া যাবে এই ধনী লোক, একেবারেই বিপরীত হয়ে গেছে। এই জন্য মেরে মহতরম দোস্ত বুজুর্গ বলেন যে জাকাত বলে যে গরিব লোককে খোঁজার দায়িত্ব ওই যে জাকাত দিবে তার, সে তার জাকাতকে আদায় করার জন্য উপযুক্ত লোক তালাশ করবে, সে যখন এইভাবে জাকাতকে তালাশ করে করে উপযুক্ত লোককে দিবে তো এইটার উপরে আল্লাহ তাআলার যে ওয়াদা সেই ওয়াদার কথা মানায় ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলী বলতেন এই কথা যে সেই ওয়াদা যদি আল্লাহ পুরা করেন তো এই মানুষ সেই আল্লাহ তাআলার কিছু ওয়াদাকে সহ্য করারই ক্ষমতা রাখে, এক জাকাতের উপরে যে ওয়াদা যে মালের বরকত দিবার ওয়াদা করছেন এটাকে সহ্যই করতে পারবে না সে। তো মেরে মহকরম দোস্ত বুজুর্গ তারা বলছেন এই কথা যে আমরা জাকাত প্রদান করি, নামাজ কায়েম করি, জাকাত প্রদান করি, রমজান মাসে রোজা রাখি, এবং মেরে মহকরম সোনা বললেন যে আমরা বাইতুল্লাহর হজ করি। বলে যে কটা কথা তারা বলে যে পাঁচটা আমল আপনার প্রতিনিধি আমাদেরকে পৌঁছেছেন, আমরা এটার উপরে আমল করতেছি। এরপরে বলে যে পাঁচটা বিষয় হল যেটা আমাদের ভিতরে ইসলামের পূর্বযুগ থেকে বিদ্যমান ছিল সেটার উপরে আমরা বহাল আছি, যদি কোনোটা নিষেধ করেন তো সেটা আমরা ছেড়ে দিব, পরিত্যাগ করব। আর যদি বলেন যে না ওইটা উপরে তোমরা থাকো তো আমরা বহাল থাকব। উনি আজ কিয়া যে পাঁচ চিজে আমার জমানে জাহিলিয়ত থে, আল্লাহ আকবর, পাঁচ চিজে এসি জমানে জাহিলিয়ত থে উনকে অন্দর কি আজ জমানা ইসলাম মে অগর তলাশ করে মুসলমানো মে তো মুশকিল সে মিলে, ও চন্দ্র জমানে জাহিলিয়ত থে। কাহা পাঁচ চিজে আমার জমানে জাহিলিয়ত থে হ্যাঁ, আজ চাহ হম উনকে ছোড় দেন, আজ চাহ কি উনকে বাকি রখেন। সবসে পহলি বাত ইয়ে হ্যাঁ কি আমারে অন্দর সব্র হ্যাঁ, ওর দূসরে আমার অন্দর শুক্র হ্যাঁ, তীসরি বাত ইয়ে হ্যাঁ কি আগর আমারে দুশ্মন পর কোই মুসিবত আয়ে তো উনসে খুশ নেই হতে। ওর চৌথি বাত ইয়ে হ্যাঁ কি হম মেদান সে দিন পর কে নেই ভাগতে। ওর পাঁচই বাত ইয়ে হ্যাঁ কি হম আল্লাহ কে হর ফেসলে সে রাজি হতে হ্যাঁ, আল্লাহ কা জো ভি ফেসলা হো হমার দিন কে মুতাবিক হো ইয়া খিলাফ হো হম আল্লাহ কে হর ফেসলে সে রাজি হতে হ্যাঁ। যে পাঁচ উনকে অন্দর জমানে জাহিলিয়ত থে ভি, লেকিন মেরে মহতরম দোস্তো হম ইন পাঁচ বাতো কো নহীন জানতে। সবসে পহলি বাত যে মেনে আর্জ কি হ্যায় কি উনে কাহা কি হমারে অন্দর সব্র হ্যায়, যে সব্র কিসে কহতে হ্যায়, ইস জমানে মে মুসলমানো মে জো সব্র কা তসব্বুর হ্যায় ও চোটে খাতে রহনা, তকলিফে বরদাশত করতে রহনা, ওর ইন তকলিফো কো বরদাশত করতে হুয়ে আল্লাহ কি তরফে, আল্লাহ কি তরফ সে হালাত কে বদলনে কা মুন্তজির রহনা, ইয়ে সবর কা তসব্বুর হ্যায়। সেলাব আগে সবর করলো, কর্জে আগে সবর করলো, মুকদ্দমাত আগে সবর করলো, নই নই খুদা কি পসন্দ সবর ইসকে নহীন কেতে, সবর ইসকে নহীন কেতে। হম আগর ইসকো সবর সমঝতে রহে তো ইয়ে সবর জাহান্নাম তক জায়েগা, ইয়ে দো চার সাল মে খতম নহীন হোগা। আগর ইসকো সবর সমঝতে রহে তো ইয়ে সবর জাহান্নাম তক জায়েগা, সবর ইসকো নহীন কেতে। সবর তকলিফ বরদাশত করতে নহীন কেতে, সবর কিসে কেতে হ্যায়, সবর কেতে হ্যায় আল্লাহ তাআলা কে হুকম কো পুরা করনে মে জো হালাত পেশ আয়ে উন হালাত কি পরোয়া কিয়ে বগৈর আল্লাহ কে হুকম পর জমনা, ইসকো সবর কেতে হ্যায়, ইসকো সবর কেতে হ্যায়। ইসকো সবর নহীন কেতে কি জো হালাত হামারি বেদিনি ওর জো হালাত হামারে গুনাহ কি ওজে সে আ রহে হ্যায়, আর তো কি কে আজ করু ইসকে মুন্তজির হো কি হুকুমত বদলেগি হালাত বদল জায়েঙ্গে, সবর করো ইয়ে শখ হটেগা হালাত ঠিক হো জায়েঙ্গে, সবর করো ইয়ে সাল বিগড় জায়েগা আর ইনকা হালাত ঠিক হো জায়েঙ্গে। আর সমাধি দে কি সবর কা তাআলুক হালাত সে নহীন হ্যায়, সবর কা তাআলুক তোর আপনে আমল সে হ্যায়। ইসলিয়ে ইয়াদ রাখো ইয়ে বাত কি আগর সবর ইসকো সমঝ কেতে হ্যায় কি বরদাশত করো হালাত ঠিক হো জায়েঙ্গে, দেখো ইয়াদ রাখনা জো হালাত বেদিনি কি ওজে সে আতে হ্যায় ও সবর করনে সে ঠিক নহীন হোতে, জো হালাত বেদিনি কি ওজে সে আতে হ্যায় ও সবর করনে সে ঠিক নহীন হোতে। میں نے عرض کیا کہ یہ صبر جائے گا جہنم تک. اللہ فرمائیں گے جہنمیوں کو اسبرو اولا تصبرو سلام علیکم انما تجزون ما کنتم تعملون. جو تم صبر کرو یا نہ کرو تمہارے لیے برابر ہے, تمہیں تمہاری چیز کا بدلہ دیا جا رہا ہے. میرے دوست عزیز بزرگوں, صبر کہتے ہیں حالات کے مقابلے میں حکم پورا کرنا. کسی روزے کو صبر فرمایا ہے, روزے کو حدیث صبر فرمایا ہے کہ روزہ صبر ہے, اس کا ثواب اس کا بدلہ جنت ہے. کہ حکم یہ کھانے کے لیے ضرور کیا, اس لیے روزے کو صبر فرمایا ہے حدیث نے. یہ جاننا چاہیے کہ صبر کیا ہے. دیکھو یوسف علیہ السلام نے صبر کیا کپڑے کے ساتھ. ہم صبر کرتے ہیں گناہوں کے ساتھ. جو شخص گناہوں کے ساتھ صبر کر رہا ہے وہ صابر نہیں ہے. صابر اس کو کہتے ہیں جو حکم کے ساتھ صبر کرے, حکم پورا کرتے ہوئے حالات آئیں ان حالات کو برداشت کرنا, اس کو صبر کہتے ہیں. اس لیے صحابہ صبر کرنے والے تھے. ہم صبر کرتے ہیں کپڑے کے بغیر. حالانکہ قرآن نے حدیث کا صبر کو بیان کیا ہے کپڑے کے ساتھ. قرآن میں جہاں بھی صبر ملے گا کپڑے کے ساتھ ملے گا. ہم صبر کرتے ہیں کپڑے کے بغیر. کپڑے کے بغیر صبر کرنے والا ظالم ہے, کپڑے کے ساتھ صبر کرنے والا مظلوم ہے. صابر مظلوم جب ہے جو کپڑے کے ساتھ صبر کرے. اگر وہ صبر کرے گناہوں کے ساتھ تو وہ مظلوم نہیں ہے, وہ ظالم ہے. وہ سنو, ہم صبر کر رہے ہیں گناہوں کے ساتھ, صبر کر رہے ہیں حالات پر اللہ کے حکموں کو توڑنے کے ساتھ. اور قرآن میں اللہ نے صبر کا بیان کیا کپڑے کے ساتھ. انہوں نے یہ کپڑے یقین فاستمع صبر الا بالله ولا تحزن عليهم ولا تكن في ضيق ما ينكرون ان الله مع الذين اتقوا. يعني جو في قران میں صبر تقوی ساتھ ملیں گے. آج مسلمان صبر کر رہا ہے حالات سے تقوی کے بغیر, کیونکہ تقوی کے بغیر جو صبر کرے اس کا صبر کرنا ایسا ہے کہ رشتوں کا صبر کرنا پٹائی پر. کہ اگر کھانا جو ہے چور صبر کریں تکالیف پر تو ان کا صبر ان کو کچھ نہ دے گا. کیوں؟ اس لیے کہ یہ صبر گناہ کے ساتھ ہے. اور اگر اس صبر پر بتائیں نہیں کی گئی تو بتائیں بھی قبول نہ ہوں گی, کیونکہ بتا کی قبولیت کے لیے تقویٰ شرط ہے. اسی لیے دوست عزیزو خود سمجھنی چاہیے کہ صبر و تقویٰ ایک ساتھ ہے. صبر و تقویٰ صبر جب صبر ہے تقویٰ کے ساتھ ہو. جس علیہ السلام نے صبر کیا بھائی کی حضیت پر اور تقوی اختیار کیا دیر حاجی حرکت پر, اللہ تعالیٰ نے اس طرح تقوی پر یوسف علیہ السلام کو جیل سے نکال کے وزیر مالیات بنا دیا. دیکھو ہوش سنو, یوسف علیہ السلام نے صبر اختیار کیا بھائی کی حضیت پر اور تقوی اختیار کیا دیر حاجی حرکت پر, اللہ تعالیٰ نے جیل سے نکال کر وزیر مالیات بنا دیا. دیکھو میرے دوستو عزیزو, اگر مسلمان صبر کرے گا تقوی کے بغیر تو یہ صبر میں آج کیا کہ یہ صبر مؤثر ختم نہیں ہوگا. ہم تو سوچ رہے ہیں کہ دو چار سال میں ختم ہو جائے گا, یہ صبر مؤثر تو ختم نہیں ہوگا. کیونکہ بغیر تقوی کے صبر کرنا ایسا ہے کہ چوروں کا صبر کرنا بتائی پر. اس لیے میں نے آج کیا کہ صحابہ نے ایک خاصیت یہ بتائی کہ ہم صبر کرتے ہیں اور ہم شکر کرتے ہیں. دیکھو اللہ اکبر, شکر کسے کہتے ہیں؟ شکر کہتے ہیں اللہ کی نعمتوں کو استعمال کرتے ہوئے. اللہ کی نعمتوں کو استعمال کرنے والے کا اللہ کی عبادت میں اپنے آپ کو اور تھکانا. اللہ کوئی نعمت نہ دیتے بندے کو پھر عبادت کا حکم دیتے, یہ بھی اللہ کا حق تھا. اللہ کی نعمتوں سے فائدہ اٹھاتے ہوئے اس کی عبادت نہ کرنا, یہ سب سے بڑا شکر ہے. یہ سب سے بڑی ناشکری ہے. اسی میرے دوست عزیزو ایک حدیث بھی آگے آتا ہے کہ آدھا صبر ایمان ہے آدھا صبر شکر ہے. آدھا صبر ایمان ہے اور آدھا ایمان صبر ہے اور آدھا ایمان شکر ہے. جس کے اندر صبر شکر آ گیا اس کا ایمان کامل ہو گیا, اس کا ایمان کامل ہو گیا. آدھا ایمان صبر ہے آدھا ایمان شکر ہے. ایک روایت میں کچھ کامل ایمان اس طرح بیان کیا گیا ہے. اسی میں عرض کیا کہ انہوں نے ایک حسد بیان کی کہ ہمارے اندر صبر ہے اور ہمارے اندر شکر ہے, اور ایک بات یہ بیان کی کہ ہم اگر ہمارے دشمن پر کوئی مصیبت آتی ہے تو اس سے خوش نہیں ہوتے. دیکھو میرے دوست عزیزو, ایک بات سنو, وہ بھی دیکھیے ہو کر, اگر مومن کے دل میں اللہ کی مخلوق سے انتقام کا جذبہ ہے اور ان کی ہدایت کا جذبہ نہیں ہے, اللہ تعالیٰ ایسے ایمان والوں کو انسانیت کی ہدایت کے ذریعانی بنا دے. اللہ تعالیٰ یہ دیکھنا چاہتے ہیں کہ میرے مومن بندے کے اندر میری انسانیت کی ہدایت کی کتنی تمنا ہے. ہم صحابہ کے جذبات سے ہٹ گئے ہیں. صحابہ کا جذبہ یہ تھا کہ اگر ایک اللہ کے دشمن, اللہ کے رسول کا دشمن, دین کا دشمن, اس کے ختم کرنے سے زیادہ جذبہ اس کے کلمہ پڑھ کر اسلام میں لانے کا تھا, اللہ کے رسول صلی اللہ علیہ وسلم نے اپنے صحابہ کو بھی جذبہ پایا تھا کہ اگر یہ مارے گئے تو جہنم میں جائیں گے, ہم دین کو جہنم سے بچانے کا جذبہ رکھتے ہیں. اللہ اکبر, کیا جذبہ تھا صحابہ کا غیروں کے لیے, کیا جذبہ تھا صحابہ کا غیروں کے لیے. کھانے کا دسترخوان لگا تو صحابہ نے دسترخوان بچھایا, اس خوشی کے بعد جو میرے بنا ہوا ہے کہ وہ ہمارا مہمان ہے, دسترخوان یہاں لگا دو. جس صحابی کے ہاتھ میں نرم ٹکڑا آگے روٹی کا, وہ دوسرے سب سے پہلے صحابی کو دے, وسیع سے پہلے مشرق کو دے صحابی, تو ہمارا مہمان ہے. ایسا مشرق اسلامی کیوں نہ داخل ہو جو سمجھے کہ ہاں یہ ہے, یہ ہے اسلام, اسے کہتے ہیں انکار. اپنی قوم کا ہو کر, اپنے مذہب کا ہو کر اگر احترام کیا تو اس سے امت نہ بنے گی, اس سے قوم بنے گی. صحابہ احترام کے جذبات یہ تھے کہ اسی طرح اسلام میں داخل ہو. اے مسلمان, مرتد ہو گئے اعتبار کی زمانے میں, اعتبار نے فرمایا تم نے اس کو کتنی کتنی روٹیاں سینا سینا کھلائی, نیچی روٹیاں سینا سینا کھلائی, تو وہ اسلام پر باقی رہتا. میرے دوست عزیزو, میں عرض کر رہا تھا کہ انہوں نے اپنی ایک بات یہ عرض کی کہ ہمارے خصلت یہ ہے کہ اگر ہمارے دشمن کو کوئی مصیبت آئے تو اس سے خوش نہیں ہوتے. ابھی کیا عرض کروں, آج مسلمانوں کی زندگی یہ ہے کہ اگر دشمن کو کوئی مصیبت آ جائے تو مسلمانوں کے چہرے پر خوشی کی لہر دوڑ جائے گی, ان کے چہرے پر خوشی اور مسرت محسوس ہوگی. اس کا مطلب یہ ہے کہ ہم ان کی ہدایت کی تمنا نہیں رکھتے, ہم ان کی ہلاکت کی تمنا رکھتے ہیں. نہیں نہیں, مسلمان تو اسے کہتے ہیں جو ساری انسانیت کا دل میں ایسا غم رکھتا ہو کہ اے اللہ میری کوئی تمنا نہیں دعائے اس کے کہ تیرے بندے تجھے پہچان لے, ساری انسانی ہدایت کرا جائے. انہوں نے یاد کیا کہ ہمارے اندر خصلت یہ ہے کہ اگر ہمارے دشمن کے پر کوئی مصیبت آئے تو ہم اسے خوش نہیں ہوتے. ایک ہماری خصلت یہ ہے زمانے جاہلیت کی, ایک خصلت یہ ہے کہ اگر اللہ کا جو فیصلہ آ جائے ہم اس کے سے راضی رہتے ہیں. ایک خصلت یہ ہے, یہ پانچ خصلتیں ہمارے اندر زمانہ جاہلیت کے ہیں. اگر آپ چاہیں تو چھوڑ دیں, چاہیں تو باقی رکھیں. اللہ اکبر, میں نے یہ 15 خصلتیں بیان کی ہیں. آج صلی اللہ علیہ وسلم نے ان 15 خصلتوں کو سن کر فرمایا, فقہا ادبا کادوا یکونوا انبیاء بخصال ما اشرفہا. آپ نے فرمایا کہ یہ دین کی پوری سمجھ رکھنے والے ہیں اور باادب ہیں, تربیت یافتہ ہیں. اور یہ فرمایا کہ قریب تھے کہ سب کے سب نبی ہو جاتے. اللہ اکبر, کتنا آسان دین, کتنی مختصر خصلتیں. آپ نے فرمایا قریب تھے کہ سب کے سب نبی ہو جاتے, یہ نہیں فرمایا کہ دیندار ہو گئے. فرمایا کہ یہ نبی ہو جاتے نبی. میں محترم دوست, তারা বলল যে পাঁচটা খাসনাত, পাঁচটা সিফাত গুণ আমাদের মধ্যে, পাঁচটা বিষয় এরকম ইসলামের পূর্ব জামানা থেকে আছে, আমরা তার উপরে এখনো বিদ্যমান আছি। যদি আপনি কোনোটা নিষেধ করেন তো আমরা ছেড়ে দিব, আর যদি বলেন যে না আমরা তার উপরে বহাল থাকি তো আমরা বহাল থাকব। তো তার মধ্যে থেকে একটা তারা বলল যে আমাদের মধ্যে সবরের গুণ আছে, আমরা সবর করতে বলা কম, সবর করতে বলা যাচ্ছে। উনি বলেন যে ভাই সবরের যে ধারণা আজ আমাদের মধ্যে বলে সেটাকে সবর বলে না। সবর শুধু আমাদের ধারণা হইল যে ভাই আমরা প্রধান নাফরমানি করতেছি, গুনাহের কাজ করতেছি, মুসিবত আসছে, তো আমরা কখন আল্লাহ তাআলা এই মুসিবতকে আবার সরাইবেন সেটার জন্য সবর করতেছি আর ধৈর্য ধরতেছি যে আল্লাহই মুসিবত দিছে, তো কাজে এটার মধ্যে সবর কর। তা আল্লাহর দেওয়া মুসিবতের উপর সবর করতেছি এই অপেক্ষায় যে আল্লাহ যখন চাইবেন এই মুসিবতকে হটাই দিবেন। উনি বলেন যে সবরের এই ধারণা, এরকম এক সবর সম্পর্কে ভুল ধারণা যে এইরকম সবর তো দুর্গের দুর্গীরাও করবে, দুর্গীদেরকেও বলা হবে যে তারা দুনিয়াতে অবাধ্য হয়ে চলছে, দুনিয়াতে নাফরমানির মধ্যে চলছে, খোদাকে অস্বীকার করে চলছে, তাদেরকে বলা হবে যে তোমরা জাহান্নামের আগুনের মধ্যে ঢুকো, তাসবিরু আওলা তাসবিরু এই আগুনের মধ্যে ঢুকো, এখানে তোমরা সবর করো আর না করো দুটোই সমান তোমাদের জন্য, তোমাদেরকে তো তোমাদের কৃতকর্মের ফলাফলই দেওয়া হইতেছে, এটাই তোমাদের কর্মফল, এটাই তোমাদের কর্মফল। তো তারা দুর্গের মধ্যে সবর করবে। তুমি বলেন যে ভাই নাফরমানির সঙ্গে খোদার হুকুম অমান্য করার কারণে মুসিবত আসছে, নাফরমানির কারণে মুসিবত আসছে, আরেকজন চোখ বুঝা সহ্য করতেছে, জুতার পিঠা খাইতেছে নাফরমানির কারণে, চোখ বুঝা সহ্য করতেছে আর মনে করতেছে যে এই মুসিবতটা একসময় খোদা সরাই দিবে, কাটাই দিবে, কোন হুকুমত বলে যে তার কারণে এই পরিস্থিতি অবস্থার শিকার হইতেছি আমরা, তাছাড়া এটা বদল হইলে সামনের যে হুকুমত আসবে সেটাও সুবিধা হবে, এখন সবর করো, এখন এই হুকুমতের জমানায় সবর করো। মেরে মহাগ্রাম দোস্ত বলে যে এই বছর কষ্ট হইতেছে বন্যার পানিতে আর বিভিন্ন রকমের দুর্যোগে, আচ্ছা সবর করো, কি করা যাবে, আল্লাহই তো দিছে, তা আল্লাহ তারাই তো এই দুর্যোগ নিয়ে আসছে, আল্লাহ তারাই পরিস্থিতি এরকম করে দিছে, তো সবর করতেছে সে, আর সে অপেক্ষায় আছে যে এই পরিস্থিতি তো আল্লাহ আবার সরাইবার ক্ষমতা রাখে। আচ্ছা যতক্ষণ আল্লাহ না সরাইছে ততক্ষণ সবর করে, আল্লাহ সরাইবে। বলে এটা তো হইল এরকম যেরকম সে চোর চুরি করছে, পরে ধরে থানায় নিছে, তো থানায় থানায় মারতেছে, পিড়েছে, আর সে সবর করতেছে, সে ওইখানে সবর করতেছে, তো চোরের সবর। আরে তুই অপরাধ করছো এই জন্য তোর উপরে মায়ের আর পিটাই আসছে, এখন এইখানে সবর করা ছাড়া তোর আর উপায় হচ্ছে। মেরে মহাতরাম দোস্তা গুরুগুলি বলেন যে সবরের এই ধারণা এটা খুবই ভুল ধারণা, যে ভাই মুসিবত আসে পরিস্থিতির শিকার হই আর আমি খোদার দেওয়া পরিস্থিতি মনে করে, খোদার দেওয়া দুর্যোগ আর মুসিবত মনে করে আমি ওইখানে সহ্য করতে থাকলাম। পরিবারের এই সহ্য তো দুর্যোগের মধ্যে এরকম সহ্য করার জন্য দুর্যোগীদেরকেও বলা হবে, এরকম সহ্যই যদি আমরা দুনিয়া দিয়ে করতে হয় এইটার নাম সহ্য নয়, এইটার নাম সবর করা নয়। মনে বলেন যে সবর করা কাকে বলে এটা খুব ভালো করে শুনে রাখি, সবর কাকে বলে, যে সবরের উপরে আল্লাহ তাআলার ওয়াদা, সে সবর হল আল্লাহ তাআলার হুকুমকে পুরা করা যে কোনো পরিস্থিতির মোকাবেলা। আল্লাহর হুকুমের উপরে জমা যে কোনো পরিস্থিতির মোকাবেলা, এটাকে বলে সবর। এই জন্যই রোজাকে সবর বলা হয়েছে, রোজা রাখে না, রোজাকে সবর বলা হয়েছে। তো ওই সময় তো খানা পিনা সব বন্ধ করে দিল, আল্লাহ তাআলার হুকুমের উপরে সে সবর করতেছে, আল্লাহ তাআলার হুকুমকে পুরা করতেছে। ভোকের মোকাবেলায়, পিপাসার মোকাবেলায়, পিপাসায় তার কষ্ট হয়, ভোকে তার কষ্ট হইতেছে, তো ভোক পিপাসার মোকাবেলায় সে আল্লাহ তাআলার হুকুমের উপরে জমছে, রোজা রাখছে। তো এটাকে সবর বলা হইতেছে। আর এই সবরের বদলা পুরস্কার জান্নাত। মেরে মহতরম দোস্তা বুজুর্গ, সবর এটা নয় যেটা আমরা মনে করতেছি। সবর হল আল্লাহ তাআলার হুকুমের মোকাবেলায় যে কোনো পরিস্থিতিতে, আল্লাহ তাআলার হুকুমের মোকাবেলায় যে কোনো পরিস্থিতিকে সে সহ্য করে দিতেছে। এটা নয় যে আল্লাহর নাফরমানি করতেছে আর তার উপরে মুসিবত দিতেছেন আল্লাহ তাআলা, আর সে কয় যে আমি সবর করতেছি। এটা তো সোরের পিঠাইয়ের মতো হল, সোর পিঠাইকে সহ্য করতেছে, আর এই পিঠাই আসছে কি কারণে, বলে তার সোরের কারণে। এখন তার সবর করাইছি না সবর করাইছি, সেই জন্য মেনে মহাতারাম দোষটা ভুল। সবরের অর্থ হল, সবর কাকে বলে, বলে যে আল্লাহ তাআলার হুকুমের মোকাবেলায় যে কোনো পরিস্থিতি আসুক না কেন, সে ওই পরিস্থিতিতে আল্লাহ তাআলার হুকুমকে সে পুরো করে। ইউসুফ আলাইহিস সালাম সবর করতেছেন, কোরআনে পাকে যত জায়গায় সবরের কথা আছে, সবরের সঙ্গে তাকওয়ার কথা আছে, আল্লাহকে ভয় করতেছে, আল্লাহ তাআলার হুকুমকে পুরো করতেছে। তোমার মহতরম দোস্ত ইউসুফ আলাইহিস সালাম ভাইরা ষড়যন্ত্র করে তাকে কুয়ায় ফেলল, উনি সবর করলেন, ধৈর্য ধরলেন, হযরত আল্লাহ তাআলার হুকুমকে মানলেন, তাকওয়া ইখতিয়ার করলেন। কিভাবে বলে, যখন কুয়া থেকে উঠাইয়া মিশরে দিতে হইল, তো মিশরের জুলাইখা তাকে অপকর্মের দিকে, কুকালের দিকে তাকে আহ্বান জানাইল, তিনি সেখানে আল্লাহকে ভয় করে বিরত থাকলেন। তো মেরে মহতরম দোস্তা বুজুর্গ, তো এই সবরের সঙ্গে তাকওয়া ইখতিয়ার করলেন, আল্লাহ তাআলা জেলখানা থেকে বের করে তাকে দেশের যে কি বলে এদের অর্থমন্ত্রী বানাই দিচ্ছে, বলে সমস্ত এই দেশের মাল সম্পদ অর্থ আর এই দেশের যত ফসলাদি সব তার মন্ত্রী আপনি জেলের থেকে বের করে দিয়ে দেয়। মেরে মহতরম দোস্তা বুজুর্গ, বলে যে সবরের অর্থ, বলে সবর কাকে বলে, বলে সবরের সঙ্গে তাকওয়া হইতে হবে, অর্থাৎ সবর তখনই হবে যখন তাকওয়া হবে, আল্লাহ তাআলার হুকুমের উপরে সে জমতেছে, যে কোনো পরিস্থিতিতে আল্লাহর হুকুমকে ছাড়ে না, সে আল্লাহর হুকুমকে পুরা করে যে কোনো পরিস্থিতিতে, তো সে হল প্রকৃত সবর করতে পারে। এটা হল সবরের অর্থ। সবরের অর্থ এই নয় যে আমি গুনার কারণে খোদায় পাক আমার উপরে বিভিন্ন রকমের পরিস্থিতি আনছে, আমি পরিস্থিতির শিকার হয়েছি, আমার গুনাহের কারণে কোনো মুসিবতের শিকার হয়ে গেছি, তা আমি সবর করতেছি, আর আমি কইতেছি যে আল্লাহই তো মুসিবত দিছে, আল্লাহই দূর করবে, সবর কর। এদের সবর করা বলে না, সবর হল যে আমি আমার জীবনে নাফরমানি থেকে বাঁচি, আল্লাহ তাআলার নাফরমানি থেকে আমি বাঁচবো পুরোপুরি, তারপরে আল্লাহ তাআলা যে কোনো পরিস্থিতি আমার উপরে আনবেন, ওই পরিস্থিতিতে আমি আল্লাহ তাআলার যে হুকুম আছে সেই হুকুমকে পুরা করে দিব, আর ওই পরিস্থিতিকে সহ্য করলাম, ওই হালতকে সহ্য করলাম। এটা হল সবর, আল্লাহর হুকুমকে পুরা করার মধ্যে যে ধৈর্য সহকারে পরিস্থিতির মোকাবিলা করে আল্লাহর হুকুমকে পুরা করার জন্য, সে হল সবর করনেওয়ালা। সবর হল যে কোনো হালতের মধ্যে আল্লাহর হুকুমের উপরে জমা এটা হলো আসল সব আল্লাহর হুকুমের উপরে চলা। তোমার মহাতরম দোষ, তারা প্রথম কথা বললেন যে আমাদের মধ্যে সবর, আমরা সবর করবে বালা। সবর মানে হলে যে কোনো পরিস্থিতিতে আল্লাহ তাআলার হুকুমকে পুরা করে দেওয়া, আর ওই পরিস্থিতি যাই হোক না কেন ওদেরকে সহ্য করে ধৈর্য ধরে আমি আল্লাহ তাআলার হুকুমকে পুরা করি। তো এই সবর আমাদের মধ্যে আছে। তারপরে বলেন যে দ্বিতীয় গুণ যেটা আমাদের মধ্যে আছে সেটা হলো শকর, আমরা শকর করতে পারা। মেরে মহতরম দোস্ত, শকর সম্পর্কে আমাদের ধারণা হল যে যা আমরা মুখে শকর করে থাকি এগুলিকে আমরা শকর মনে করি। আল্লাহর দেওয়া নেয়ামতকে কোথায় খরচ করে দিয়েছি আমার কোনো খবর নাই। বলে যে শকর হল যত আল্লাহ আমাকে নেয়ামত আল্লাহ তাআলা তাকে দিচ্ছেন তত সে আল্লাহ তাআলার বন্দীদের মধ্যে নিজেকে মশগুল করে, নিজেকে ক্লান্ত করে, নিজেকে আল্লাহ তাআলার বন্দীগি আল্লাহ তাআলার হুকুম মানার মধ্যে নিজেকে সে পরিশ্রান্ত করে আল্লাহ তাআলার নেয়ামত হিসাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুকর করতেছেন, নামাজ পড়তে পড়তে পাও ফুলে ফেলেছে, আবার যে আপনি এত কষ্ট করতেছেন অথচ আল্লাহ তাআলা আপনার আগে পিছিয়ে সব গুণাকে মাফ করে দিচ্ছেন। হুজুর বলতেছেন আমি কি আল্লাহ যে আমাকে এত বড় নেয়ামত দিল, আমার আগে পিছিয়ে গুণা মাফ করে দিল, তা আমি কি আল্লাহ তাআলার শুকর গুজার বান্দা হব না? এই শুকর, শুকর হলো এইটা যে আল্লাহ তাআলার নেয়ামত যা দিছে যত নেয়ামত দেয় তত সে আল্লাহ তাআলার বন্দীগীর মধ্যে নিজেকে পরিশ্রান্ত করে, নিজেকে ঠকায় ফেলে, নিজেকে ক্লান্ত করে ফেলে আল্লাহ তাআলার হুকুম পুরা করার মধ্যে। তো তারা দ্বিতীয় গুণ যে এই বলল যে আমরা শুকর করতে বলা। পরে যে আল্লাহ তাআলার নেয়ামত পায়া আল্লাহ তাআলার বন্দীগী ছাড়ল আর যতই সে শুকর শুকর করুক সে তো শুকরকারী নয়, সে তো আসলে না শুকরকারী, সে না শুকরই করতে বলা। এই জন্য মেরে মহতরম দোস্তগুলোর শুকর হলেই যে আল্লাহ তাআলার নেয়ামতের মোকাবেলায় আমি আল্লাহ তাআলার বন্দীগীর মধ্যে নিজেকে পরিশ্রান্ত করি, নিজেকে ক্লান্ত করি, নিজেকে ঠকাইয়া দিই যে আল্লাহ এত আমাকে নেয়ামত দিছে আমি আল্লাহর বন্দীগীর মধ্যে নিজেকে ক্লান্ত করতেছি, এটা হল প্রকৃত শুকর। তো তারা দ্বিতীয় গুণ বলল যে আমাদের শুকর করতে পারো। তৃতীয় জিনিস তারা বলল যে আমরা আমাদের মধ্যে আরেকটা জিনিস আছে, সেটা হলো আমাদের শত্রুর উপরেও যদি কোনো মুসিবত আসে, পেরেশানি আসে, তো আমরা তাতে কোনো আনন্দ প্রকাশ করি না, আমরা তাতে আনন্দিত হই না যে আমার শত্রু সে মুসিবতে গ্রেফতার হয়েছে, মুসিবতে পড়ছে, সেজন্য আমি কোনো আনন্দিত হই না আমরা, এবং আমরা কোনো আনন্দ প্রকাশ করি না। মেরে মহতরম দোস্তগুলোর উনি শুরুতে বলছিলেন যে পাঁচটা গুণ তো এরকম তাদের মধ্যে ছিল ইসলামের পূর্বে, আজ ইসলামের যুগেও, আজ ইসলামের যুগেও ইমানের মধ্যে এই গুণ নাই, অথচ তাদের মধ্যে ইসলামের পূর্ব থেকে এই গুণ বিদ্যমান ছিল। ইসলাম পূর্বে যে গুণ তাদের মধ্যে ছিল আজ ইসলামের যুগে সেই গুণ মুসলমানদের মধ্যে পাওয়া মুশকিল, সবর পাওয়া মুশকিল, শুকর পাওয়া মুশকিল। আবার যে তার শত্রুর বিপদ বিপদের উপরে সে আনন্দিত হবে না এটা তো চিন্তাই করা যায় না। উনি বলেন যে ভাই যে একজন মানুষের হেদায়েত চায়, হেদায়েতওয়ালা মেহনত করে আর তার ভিতরে প্রতিশোধের জজ্বা কাজ করতেছে, সে তার ভাই থেকে প্রতিশোধ নিতে চায়, আল্লাহ পাক কখনো তার থেকে মানুষের হেদায়েতের কাজ নেবেন না, কখনো তার থেকে আল্লাহ তাআলা মানুষের হেদায়েতের কাজ কখনো নেবেন না। সে মানুষের সে তার ভাইয়ের কাছ থেকে প্রতিশোধ নিতে চায়, আর প্রতিশোধের জজ্বা আর মানুষের হেদায়েতের জজ্বা একসঙ্গে একত্র হবে না কোনোদিন। আল্লাহ তাআলা কখনোই তার কাছে তার থেকে হেদায়েতের কাজ কখনোই আল্লাহ তাআলা তার থেকে নেবেন না, মানুষকে আল্লাহ তাআলা তার দ্বারা কখনোই হেদায়েত দেবেন। আজ তো মেরে মহতরম দোস্তা বুজুর্গ, আমরা মুসলমান হইয়া মুসলমানের যে বিপদ আপদে আনন্দ অনুভব করতেছি অথবা আমি চাইতেছি, সাহাবাদের জজ্বা কি ছিল? বলে সাহাবাদের জজ্বা তো বলে যে কাফের কাফের মুশরিক যে মোকাবেলা করতেছে মুসলমান ইসলামকে, ইমানকে নিজে দিতেছে, এমন লোককেও তারা মানতে চান নাই, সেও হৃদায়ত পাক হৃদয় চাইতেছে। সাহাবাদের দিনের জজ্বা হইল বলে আমি তাকে মাইরা কাফের অবস্থায় দুর্গে নিক্ষেপ করি, এটা আমি চাই না, আমার দিনের জজ্বা হইল সে হৃদায়ত পেয়ে যাক। কাফের বন্দি তাকে যখন খাইতে বসছে, সে খুঁটার সঙ্গে বান্দা তো বলে যে তার সামনে দস্তরখান পাচ্ছে, আর তারা খাইতে বসা যখন কোন রুটির টুকরা পাইতেছে, এই রুটির টুকরা কয়েদিকে দিতেছে, বন্দিকে দিতেছে, বলে ও আমাদের মেহমান দুটি হয়েই খান। মেরে মহতরম দোস্ত, সেই কাফের বন্দি সে যখন দেখতেছে আরে তারা খেতে খাইতেছে, রুটি আমাকে দিতেছে, আমাকে মেহমান মনে করতেছে, এরকম কাফের ইসলাম কবুল করবে না তো কি করবে? সে তো ইসলাম কবুল অবশ্যই করবে। মানে এরকম লোক যারা এরকম সম্মান করে আর এরকম করে ইসলাম করে আর এরকম যারা খেদমত করে, তো যখন তাদের এই গুণাবলী হয় যে কোনো কাফের মুশরিক ইসলামের ইসলামের জন্য বাধ্য হয়ে যেত, ইসলাম কবুল করতে সে ভিতর থেকে তৈরি। সাহাবাদের জজ্বা তো এটা ছিল যে একজন লোককে মাইরা জাহান্নামে পৌঁছে দেওয়া নয়, বরং একটা লোক হেদায়েত পেয়ে যাক, এইটা তাদের ভিতরে জজ্বা ছিল। একটা কাফিরও তিনি হত্যা চাইতেন না, তিনি হেদায়েত চাইতেন, সাহাবারা তারা হেদায়েত চাইতেন। মেরে মহতরম দোস্ত বুজুর্গ এই জন্য বলেন যে ভাই তাদের মধ্যে এক গুণ ছিল, এটা ইসলাম পূর্ব থেকে চলে আসতেছিল, তারা বলল যে আমরা আমাদের শত্রুর বিপদেও খুশি হই না, আনন্দিত হই না, শত্রু বিপদে বসে এই জন্য আনন্দ প্রকাশ করি না, আমরা আনন্দিত হই না, বরং তার বিপদে তারা ব্যথিতই হয়। আর মেরে মহতরম দোস্ত বুজুর্গ পঞ্চম চতুর্থ জিনিস তারা যে বললেন যে আমরা যুদ্ধের ময়দান থেকে কখনোই পলায়ন করি না, শত্রু মোকাবেলায় যখন যাই তো জান লইয়া পলায়া, জানের ভয়ে কখনো পলায়ন করি না। আর পঞ্চম জিনিস তারা বলল যে আমরা আল্লাহ পাক যা কিছু আমাদের কিসমতে রাখেন, কিসমতে আল্লাহ তাআলা যা কিছু আমাদের ভাগ্যে জুটান, আমরা তার উপরে সন্তুষ্ট হয়ে থাকি, রাজি বা কাজা থাকি, আল্লাহ তাআলার ফয়সালার উপরে আমরা সবসময় রাজি আর সন্তুষ্ট থাকি। সেই পনেরোটা খাসুলের পনেরোটা বিষয় তারা শুনাইলেন, শেষের পাঁচটা সম্পর্কে তারা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইসলামের পূর্ব থেকে আমাদের মধ্যে এই পাঁচটা বিষয় বিদ্যমান আছে, আপনার সামনে প্রকাশ করলাম, যদি কোনোটা আপনি নিষেধ করা হয়তো ছেড়ে দিব, আর যদি বলেন তো আমরা এটার উপর বহাল থাকব। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? ফুকাহা উদাবা, এরা তো দিনের এমন পাক্কা বুঝ রাখনে বালা, ফুকাহা এরা তো ফকির, এই দিনের পাকা সমাজের বুঝ তাদের মধ্যে বিদ্যমান আছে, আবার এরকম আদবওয়ালা যারা, এরকম আদব শিষ্টাচার তাদের মধ্যে, এইগুলি তো সব শিষ্টাচারই গুলি ছিল, সবর শুকর। মানে এ কথা বলছিলেন যে ভাই সবর শুকর যে দুটা গুণ, বলে এই দুটা জিনিস এরকম হাদিসের মধ্যে আছে, বলে অর্ধেক ইমান হইল সবর, অর্ধেক ইমান হইল শুকর, যে সবর আর শুকরকে আয়ত্ত করে নিছে সে তো পুরা ইমানকে আয়ত্ত করে নিছে। তো হুজুর বলতেছেন যে এরা তো দিনের পাক্কা সমাজ রাখনেওয়ালা, এত উঁচা সমাজ রাখনেওয়ালা আর এত আদব আর শিষ্টাচারওয়ালা, তারা বলে যে তারা তো নবী হয়ে যাওয়ার উপক্রম হয়ে গেছিল, এই সমস্ত গুণাবলীর কারণে নবী হয়ে যাওয়ার উপক্রম ছিল, যেহেতু হুজুরের উপরে আর কোন নবী নাই, তাদের গুণাবলীতে এমন যা একজন নবীর মধ্যে বিদ্যমান থাকে, নবী হওয়ার উপক্রম হয়েছিল তারা। তো মেরে মহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহ জেনেজরার মানবাদ হোক, ঈমানের একটা স্তর উঁচা, সাহাবা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন ঈমানকে শিক্ষা করছেন, ঈমানকে কিভাবে তারা বানাইছেন, ঈমানের কি আলামত আর পরিচয়, এতক্ষণ পর্যন্ত আমরা এই কথাগুলি শুনলাম, এটার উপরে যাতে আমরা আমল করতে পারি। আপনি ফরমায়া যে পাঁচ বাতে আর ইয়াদ করলো তাকে আল্লাহ তোমার অন্দর ঈমান কি খতনত মুকম্মল কর দে, মাল জমা না করো জরুরত সে জায়গা, মকান তামির না করো জরুরত সে জায়গা, ये कौन करेगा, ये तो वो करेगा इसका लाभ ईमान नहीं है, मकान भी तामीर करेगा मेरे से ज्यादा जिसको आखिरत के घर की उम्मीद नहीं है, खाना कौन जमा करेगा जिसके कर अल्लाह से मिलने की उम्मीद नहीं है। ईमान का तकाजा है ये कि तमाम दुनिया की जाहिरी शक्लों से हटकर अल्लाह की जाते आज इसे उम्मीद की जाए बगैर किसी सबक के, क्योंकि ईमान का तकाजा है अल्लाह के साथ गुमान का ठीक करना, ईमान के सबसे पहले गुमान का तकाजा करेगा, जैसा ईमान होगा वैसा गुमान होगा, ईमान सबसे पहले गुमान का तकाजा करेगा कि अल्लाह के साथ गुमान कैसा है। इस पूरे वाक्य के अंदर आगे फरमाया कि पांच बातें और याद कर लो कि माल जमाना करो जरूरत से ज्यादा, क्योंकि इसको अल्लाह पर यकीन नहीं है, इसको अल्लाह पर यकीन नहीं है वो कल के लिए जमा करेगा। ये फरमाया ला तजमाउ मा ला ताकुलून, माल जमाना करो खाना जमाना करो जरूरत से ज्यादा, मकान तामीर ना करो जरूरत से ज्यादा, और ये फरमाया कि दुनिया में रगबत ना करो जिसको छोड़ाना है, क्योंकि ईमान की अलामत है जहर, दुनिया से बेरगबती ये ईमान की अलामत है। यही कहीं सल्लल्लाहु अलैहि वसल्लम ने पूछा था एक हारी से ईमानी रजी अल्लाह तआला से कि किस हाल में सेवा कर रहे हो, तो पहला जवाब यह था कि मैंने दुनिया से रुख कर लिया है, दुनिया से बेटों को रुख कर लिया है, दुनिया की बेरगबती ईमान की अलामत है। तो आपने फरमाया कि एक बात याद कर लो कि दुनिया में रगबत न दो जिसको छोड़कर जाना है, और इस आखिर का फिक्र करो जहां हमेशा रहना है, और पांचवी बात यह फरमाई कि उस अल्लाह से डरते रहो जिसके पास सबको जमा होना है। ये पांच बातें आपने फरमाया कि ये पांच ये तीस खसलतें ये मोमिन के अंदर होनी चाहिए। প্রতিবারঞ্জ ভাই হুজুর আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কথাবার্তা শোনার পরে হুজুর তো এই কথাই বললেন যে এরা তো দিনের উঁচা সমাজ রাখনেওয়ালা দেখা যাচ্ছে, বড় আদবওয়ালা দেখা যাচ্ছে, এরা তো নবী হওয়ার উপক্রম ছিল। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন যে বড় ভালো খাসরাত এবং সিফত তোমাদের মধ্যে আছে, তোমরা তো এর উপরে বিদ্যমান থাকবেই, তোমরা এর উপরে বহাল থাকবে, এটার উপরে আমল করতে থাকবে, তবে আমি তোমাদেরকে আরো পাঁচটা কথা বলে দিই, এই পাঁচটা জিনিসও তোমরা নিয়ে যাও আর এই পাঁচটা বিষয়ের উপরেও তোমরা আমল করো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন প্রথম বিষয় যেটা সেটা হলো এত মাল জমা করো না যেই মাল তোমার কোনো কাজে আসবে না, অর্থাৎ তোমার প্রয়োজনের অতিরিক্ত মাল তুমি জমা করো না। মেরে মহতরম দোস্তি বলেন প্রয়োজনের অতিরিক্ত মাল কে জমা করে, যে আল্লাহর উপরে বিশ্বাসী রাখে না যে আল্লাহ তাকে রুজি দিবেন, মাল দিয়ে তাকে রুজি নিতে হবে, মাল জমা করে রাখছে আগামীর জন্য, প্রয়োজন আজ যতখানি আছে তার চেয়ে বেশি সে মাল জমা করে রাখছে। আল্লাহর উপরে বিশ্বাস না হওয়ার কারণেই তো তার ইমান থাকলো কোথায়। এই জন্যই বলেন যে তুমি, হুজুর বলছেন যে তুমি যা তোমার প্রয়োজন তার চেয়ে অতিরিক্ত মাল তুমি জমা করো না, এবং যা তুমি খাইতে পারবা না এমন মাল তুমি জমা করো না, যা তুমি ভোগ করতে পারবা না এমন মাল তুমি জমা করো না তোমার প্রয়োজনের অতিরিক্ত। এমন ঘর বানাইও না, দুই নম্বর, এমন ঘর বানাইও না যত যে ঘর তোমার প্রয়োজনে আসবে না, কাজে আসবে না। এত বড় করে ঘর বানাইলা, এত উঁচা করে বানাইলা যে ওই ঘরে, এত বড় ঘরে তোমার প্রয়োজন নাই, প্রয়োজনের অতিরিক্ত ঘর বানায়ও। মেরে মহতরম দর্শক বুজুর্গ, এই দুই বিষয়ে বলে যে কারা প্রয়োজনের অতিরিক্ত ঘর বানাবে আর কে প্রয়োজনের অতিরিক্ত মাল জমাবে, বলে সে যার কাছে ইমানই নাই, আল্লাহর উপরে তার বিশ্বাসই নাই, আল্লাহর উপরে তার আস্থাই নাই। এই জন্য বলেন যে এই দুইটা বিষয়, একটা হল প্রয়োজনের অতিরিক্ত মাল জমা করে না, জরুরত এবং প্রয়োজনের অতিরিক্ত ঘর বানায়ও না। আর তৃতীয় জিনিস বললেন, দুনিয়ার প্রতি তুমি রগবত করো না, যে দুনিয়া ছেড়ে তোমাকে চলে যেতে হবে। এই দুনিয়ার প্রতি তুমি আগ্রহ করো না, যে দুনিয়াকে তুমি ছেড়ে চলে যাবে। আর তার যাকে জিজ্ঞাসা করছিলেন রসুল্লাহ ইসলাম সকালবেলায় যে তুমি কিভাবে সকাল করলা, তিনি বলছিলেন আমি ইমানের উপরে মমিন হিসাবে, সত্যিকার মমিন হিসাবে আমি সকাল করছি। তো তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তুমি, তোমার এই কথার কি অর্থ এটা যে তুমি সত্যিকারে মমিন হিসাবে সকাল করছিলা। উনি প্রথম প্রথম যে কথাটা বলছেন সেটা হলো, ইয়া রাসূলুল্লাহ আমি দুনিয়া থেকে মুখ ফিরাই নি, দুনিয়া থেকে মুখ ফিরাই নি। তোমার মহতরম দোস্তা বুজুর্গ, তিন নম্বর কথা রাসূলুল্লাহ সেসম তাদেরকে যা বললেন যে দুনিয়াতে তুমি থাকবে না, এই দুনিয়াকে ছেড়ে তোমাকে যেতে হবে, এই দুনিয়ার প্রতি আসক্ত হইও না, এই দুনিয়ার প্রতি আগ্রহ করো না। আবার তুমি চতুর্থ জিনিস বলছেন যে তুমি আখেরাতকে, আখেরাতের আগ্রহ করো, যেখানে তুমি যাবে আখেরাতের আগ্রহ করো, জান্নাতের আগ্রহ, জান্নাত তো আখেরাতে মিলবে, আখেরাতের সুখ শান্তি এটা তো দুনিয়ায় মানুষ কল্পনা করতে পারে না। এই জন্য বলছেন যে তুমি দুনিয়ার আগ্রহ করো না, বরং জান্নাতের আগ্রহ, আখেরাতের আগ্রহ করো। এই চারটা কথা হয়ে গেল। পঞ্চম কথা বলছেন যে আল্লাহকে ভয় করো, তোমরা আল্লাহকে ভয় করো, যে আল্লাহর সামনে কাল কিয়ামতের ময়দানে খাড়া হইতে হবে এবং নিজের জীবনের হিসাব চুকাইতে হবে, হিসাব দিতে হবে, সে আল্লাহকে ভয় করবা। এই পাঁচটা কথা রসুল্লাহ সাল্লাহ অতিরিক্ত তাদেরকে বললেন। আবার এই বিশটা বিষয় হয়ে গেল, ওই যে বিশটা বিষয়ের উপরে তোমরা আমল করো। তোমার মহতরম দর্শনী বলতেছেন যে শুরু থেকে বলতেছি যে ভাই, ইমান শিখার জিনিস, ইমানকে তার আলামতের দ্বারা চিনার জিনিস, ইমানের এই সমস্ত বিষয়গুলি যখন আমরা আলোচনা করব তো আমাদের মধ্যে ইমান বাড়বে। ইমান কি এক আলামত ইয়ে হ্যায় কি হালাত মুমিন কো তোবা কি তরফ, আল্লাহ কি ইতাআত কি তরফ লায়ে। কাফির কো উসকে হালাত ঈমান কি তরফ নহীঁ আয়েঙ্গে, মুমিন পর জো হালাত আয়েঙ্গে আল্লাহ কি তরফ সে ও মুমিন কো হুকুম পর লানে কে লিয়ে আয়েঙ্গে। ইসলিয়ে কি কাফির কে বারে মে তো আল্লাহ নে ইয়ে ফরমায়া হ্যায় কি ইয়ে দিল কা আন্ধা হ্যায়, ইসকো উসকে হালাত পর আসর নহীঁ আয়েঙ্গে, কিসকে হালাত পর আসর নহীঁ দিখায়েঙ্গে। লেকিন মুমিন কে মুমিন পর আনে ওয়ালে হালাত ইসকি তরবিয়ত কে লিয়ে, ইসকে রুজু কে লিয়ে, ইসকি তওবা কে লিয়ে, ইসকি তরবিয়ত কে লিয়ে। ইসলিয়ে মানে শুরু মে এক রিবায়ত পড়ি থি, হাদিস ইয়াদ হোগা, مثل المؤمن والإيمان كمثل فرس في آخيته يحول ثم يرجع إلى آخيته. کہ مومن مومن کی مثال اور ایمان کی مثال اس گھوڑے کی طرح ہے جو ابھی گھوڑے سے بندھا ہوا ہو اور تازہ گھاس کھاتا کھاتا چل رہا ہو. یہ اسی رسی پوری ہوتی ہے. گھوڑے کا مزاج یہ ہے کہ وہ گھوڑے پر واپس آ جاتا ہے. میرے دوست عزیزو, کاروبار میں نقصان, کاروبار میں نقصان, اخلاق میں گراوٹ, جتنے قسم کے حالات مسلمان پر آ رہے ہیں یہ سارے حالات اس کو اللہ کی طرف لانے کے لیے ہیں. بس جو لوگ اپنے حالات کا علاج حالات سے کرتے ہیں, اپنے حالات کا علاج اسباب سے کرتے ہیں, ان کو ان کے حالات اللہ کی طرف نہیں لے جاتے. اللہ تعالیٰ حالات تنگ کرتے ہیں اس لیے تاکہ اللہ کی طرف لوٹیں. وَلَنُذِيقَنَّهُم مِّنَ الْعَذَابِ الْأَدْنَى دُونَ الْعَذَابِ الْأَكْبَرِ لَعَلَّهُمْ يَرْجِعُونَ. کہ ہم بڑا عذاب لانے سے پہلے چھوٹے چھوٹے جھٹکے لاتے ہیں ان کے کاروبار میں, ان کے سماج میں, ان کی زراعت میں, ان کی حکومت میں, تاکہ یہ راستے پر آ جائیں. اس لیے مومن کی علامت یہ بتائی ہے کہ یہ ملک میں حالات آئیں گے اور کسی قسم کا جھٹکا آئے گا تو مومن حکم کی طرف پھیل دے گا. اسی لیے دوستو عزیزو میں نے عرض کیا کہ ایمان اپنی علامتوں کے ساتھ ہے. ایمان کی بنیادی علامت تقویٰ ہے. ایمان کی بنیادی علامت تقویٰ ہے. اس لیے اللہ نے کلمہ لا الہ الا اللہ کو تقویٰ کا کلمہ فرمایا ہے اور مومن کو اس کا حقدار فرمایا ہے. الجمع کلمۃ التقویٰ وکان حق بها واہلہا. کہ ایمان والے کلمہ لا الہ الا اللہ کے زیادہ اہل ہیں, زیادہ حقدار ہیں, کیونکہ تقویٰ کا کلمہ ہے. اسی لیے دوست عزیزو ہمیں سب سے پہلے تقویٰ لانا ہوگا اپنے معاملات میں, کیونکہ سارا معاشرہ, ساری عبادات اور سارے اخلاق جو بگڑے ہوئے ہیں وہ صرف معاملات کی خرابی کی وجہ سے. کیوں؟ اس لیے کہ معاملات کا تعلق اس کی غذا سے ہے. جب تک اس کی غذا حلال نہیں ہوگی اس کا کوئی عمل حرام سے نہیں بچے گا. مسلمان عمل کی مشین ہے. یہ عبادت صرف پیدا کیا گیا ہے, اس کی عبادت کے لیے باقی رہنی چاہیے. اس لیے دوست عزیزو سب سے پہلے اپنے معاملات کے حکم پر لاؤ, سب سے پہلے تقوی معاملات میں لاؤ. معاشرہ, اخلاق, عبادات سب درست ہو جائیں گے. جس طرح ناقص ہونے سے نماز نہیں ہوتی بالکل خدا کی قسم, اس طرح معاملات کی خرابی سے, معاملات کی خرابی سے وہ باقی حاصل نہیں ہوتی جو باقی مومن کو دین کے ہر شعبے میں پاک رکھے اور اس کی جتنی پاک آماد ظاہر ہوں. اس لیے سب سے پہلے معاملات کے حکم پر لانا ہوگا. کسی سے پہلے معاملات کے حکم پر لاؤ. ہم اسباب کر کرنے کو نہیں کہتے, اور سمجھے مولانا اسلام پہلے کہ اسباب کر کرانا مقصود نہیں ہے. اور سمجھے تھے کہ اسباب کا چھوڑ دینا, اسباب کا مستقل طور پر چھوڑ دینا مجاہدہ نہیں ہے. یہ تو رہبانیت ہے, یہ تو رہبانیت ہے. اسلام رہبانیت کی دعوت نہیں دیتا. اور سمجھے تھے کہ اسباب کا ترک کرنا مجاہدہ نہیں ہے, بلکہ اسباب اور جی بچوں کے اشتغال کو کم کرنا مجاہدہ ہے. یہاں اشتہار جس کی ہے کہ اپنی محنت کے میدان کو بدلیں. اسباب کا ترک کرنا مقصود نہیں ہے اور اسباب کے استعمال کرنا توکل کے خلاف نہیں ہے. ہاں, اسباب سے امید کرنا اور اس کا اعتماد کرنا یہ یقین توکل کے خلاف ہے. یقین اللہ کی ذات پر ہو. اسباب میں حکم داخل کرنے کا حکم ہے, ایسا میں حکم داخل کرو. میرے دوست عزیزو اللہ نے اسباب کو فطرت کا حصہ بنایا ہے اس لیے تاکہ ہر مسلمان اسباب سے گزرے اپنے ایمان کے امتحان کے لیے, اپنے ایمان کے امتحان کے لیے. کیوں؟ اسباب کی ضرورت کیوں رکھی ہے؟ تاکہ ایمان کے امتحان ہو. چند دیکھے کہ تم سبب میں حکم پورا کرتے ہو یا نہیں کرتے. اگر اللہ رب العزت اسباب پیدا ہی نہ فرماتے اور کوئی مسلمان یہ کہتا ہے کہ اللہ ہی کرنے والے ہیں تو اس کا یہ کہنا کمال نہیں تھا. اس کا جو اسباب چکنی میرے کا یہ کہنا کمال ہے کہ اللہ کرتے ہیں اسباب سے نہیں ہوتا. اگر یہ اسباب استعمال ہی نہ کرتا, اگر اسباب پیدا ہی نہ کیے گئے ہوتے تو یہ کہتا کہ اللہ کرتے ہیں تو کوئی کمال کی بات نہیں, کیونکہ اللہ تعالیٰ نے اسباب وہ ان کے امتحان کے لیے بنائے ہیں. انا جعلنا ما على الارض زينه لها لنبلوهم ايهم احسن عملا. اللہ نے اعمال کو پرکھنے کے لیے اسباب بنائے ہیں. ہم دیکھنا چاہتے ہیں کہ اسباب حکم پورا کرتے ہیں یا نہیں کرتے, اور جب ہم ان کی ضرورت پورا کرتے ہیں تو یہ ضرورت کے پورا ہونے کو اسباب کی طرح منسوخ کرتے ہیں یا ہماری طرح منسوخ کرتے ہیں. اللہ نے دیکھنے کے لیے اسباب بنائے ہیں. اسی وجہ سے استاد نے عرض کیا کہ اسباب فطرت کا حصہ ہیں. اسباب پر کرنے کا حکم نہیں دیا گیا, اسباب میں حکم داخل کرنے کا حکم دیا گیا ہے. اور دوسری بات یہ ہے کہ اسباب اختیار کرتے ہوئے اسباب کو کوئی امید نہ رکھنا, کیونکہ کرنے والی ذات محض اللہ کی ہے. سبب اختیار کرنا ہے اسباب سے نا امید ہوتے ہوئے, اور اعمال اختیار کرنا ہے اللہ سے امید کرتے ہوئے. ہماری مشکل یہ ہے کہ ہم سب اختیار کرتے ہیں اور اللہ کا اسباب پیش کرتے ہیں کہ اللہ اگر اسباب ہے اسے کرنے والا ہے. توبہ توبہ توبہ, اور ہر چیز نہیں. اللہ کو عمل پیش کیا جائے گا صرف نہیں پیش کیا جائے. اللہ کو اسباب پیش کرنا تو اس کی قدرت کا انکار ہے. کیوں؟ اس لیے کہ وہ کسی حال میں کسی زمانے میں کسی سبب کا پابند نہیں ہے. وہ تو ہدایت کے ذریعے انبیاء کا بھی پابند نہیں ہے. ہدایت کے ذریعے انبیاء کا بھی پابند نہیں ہے. اس نے تو فضل فرمایا کہ نبیوں کو بھیج دیا. ورنہ اللہ تعالیٰ نے جو نظام کائنات بنایا ہے وہ اللہ تعارف کے لیے کافی ہے. وہ اللہ کے تعارف کے لیے کافی ہے. یہ اللہ کا فضل ہے جب یہ فرما دیا کہ میں نبیوں کو بھیجوں گا بات پہنچانے کے لیے. یہ اللہ کا فضل ہے, ورنہ نظام کائنات اللہ کو سمجھنے کے لیے کافی ہے. اسی لیے دوستوں یہ بات ہمیں یاد رکھو کہ ہمارے اللہ کے درمیان کائنات ذریعہ نہیں ہے, اسباب ذریعہ ہیں. ہمارے اللہ کے درمیان اعمال ذریعہ ہیں. ہم اللہ کا عمل پیش کریں گے اس کی قدرت سے فائدہ اٹھانے کے لیے. جم کر اس کی دعوت کیا کرو کہ اللہ کی قدرت وعدوں کے ساتھ ہے, وعدے حکموں کے ساتھ ہیں. اسباب کے ساتھ قدرت بھی نہیں ہے, وعدے بھی نہیں ہے. پر اسباب کیوں بنائے گئے؟ کہ اسباب بنائے گئے ہیں ایمان والوں کے امتحان کے لیے, ایمان والوں کے امتحان کے لیے. جب دیکھتے ہیں کہ تم اسباب میں پڑھ کر حکم پورا کرتے ہو یا نہیں کرتے, اور دیکھنا چاہتے ہیں کہ جب تم اپنی حاجت پوری کر لو کہ تمہاری اپنی حاجت کی پورا ہونے کو اسباب کی طرح منسوخ کرتے ہو یا اللہ کی طرح منسوخ کرتے ہو. علی رضی اللہ تعالیٰ نے تجارت کی. اللہ اکبر, مجھے بہت دل جاتا ہے کہ کہوں مجھے سے, کیونکہ اب ایک طبقہ اس طرح جائے گا کہ اسباب چھوڑ دو. نہیں, بالکل نہیں. ابو بکر صدیق رضی اللہ تعالیٰ عنہ جو اس امت کے سب سے بڑے ایمان والے ہیں, صدیق مبارکہ کا سیوا ہے, مبارکہ ہے, سب سے زیادہ یقینی طور پر تصدیق کرنے والے. خلافت ملتے ہی کندھے میں چادر ڈالی اور تجارت کے لیے چل دیے. پوچھا لوگوں نے انہیں کہاں جا رہے ہیں آپ, تجارت کرنے جا رہا ہوں کہ نہیں. اب آپ خلیفہ ہو گئے ہیں. خلیفہ ہو گئے تو کیا ہوا, بچوں کے لیے کمانے جا رہا ہوں. کیونکہ حدیث میں آتا ہے کہ جو شخص اپنے بچوں کی ضرورت کے لیے حلال روٹی کماتا ہے وہ اللہ تعالیٰ کی اس حال میں ملے گا کہ اس کا چہرہ چاند کی طرح چمک رہا ہوگا. اور جو شخص حلال کماتا ہے, جو شخص حلال مال کماتا ہے بغیر کسی کو دھوکہ دیے ہوئے, بغیر کسی کو جو ہے بے ملاوٹ حلال کماتا ہے اپنے مال کو بڑھانے کے لیے, اپنا اور مالدار کہلائے جانے کے لیے, وہ اللہ سے اس حال میں ملے گا کہ اللہ اس سے سخت ناراض ہوں گے. یہ بتلایا ہے کہ تجارت کہیں کے لیے ہم دیکھنا چاہتے ہیں کہ تم تجارت کیسے کرتے ہو. ہم نے اس کا حکم اس نے دیا ہے. ابو بکر صدیق رضی اللہ تعالیٰ وہ کمال ایمان پر, لیکن خلافت ملتے ہی یہ بات نہیں تھی کہ اب تک تجارت کر لیں خلافت ملنے کے بعد تجارت نہیں کرنی ہے, کیونکہ خلافت کی تنخواہ ملے گی کہ وہاں تو وہاں اللہ کا کوئی کام تنخواہ بھی تھا ہی نہیں. وہاں تو اللہ کے کام اللہ سے انہیں کے لیے تھا. لوگوں نے کہا کہ اب خلافت کے امور آ کر پڑیں گے آپ کے لیے, اب تجارت کی آپ سے فرصت نہیں ہوگی. اگر آپ تجارت میں مشغول ہوں گے تو میری خلافت کیسے پورے کریں گے؟ فرمایا کہ نہیں, میں تجارت کروں گا خلافت کے ساتھ. نہیں جی, مشورہ ہوگا, شورا میں رکھو. یہ مسئلہ شورا میں رکھا گیا. جب انہیں تجارت کریں یا نہ کریں, شورا نے کہا کہ ہم آپ کو تجارت کا کی مزدوری کا بدل ہم دیں گے بزل مال سے. اس پر مشکل سے راضی ہو, لیکن جتنا اپنی زندگی میں بزل مال سے استعمال کیا ہوگا اس سے زیادہ بزل مال کو دے کر گئے. لیکن عمر رضی اللہ تعالیٰ اپنے دور خلافت میں تجارت کرتے تھے. یہ ہمارے لیے نمونہ ہے. یہ نہیں چھوڑو ملازمت, چھوڑو تجارت, تم کہاں کے ایمان والے آئے؟ وہ کمال یقین بچے, وہ کمال یقین بچے. عمر رضی اللہ تعالیٰ تجارت کرتے تھے خلافت کے زمانے میں, تاجروں کے ساتھ شراکت کرتے تھے. اور اپنی اولاد سے بھی فرمایا عمر رضی اللہ تعالیٰ نے کہ اے عبداللہ, دیکھا نہیں رہے نا کہ باپ امیر المومنین ہے, مال آئے گا ان کے پاس ہمیں بھی کھلائیں گے. دیکھا نہیں رہنا, کیونکہ ایک کمزور کا بچہ حضرت عمر کی طرف دوڑتا ہوا آیا. حضرت عمر نے فرمایا اتنا کمزور بچہ کس کا ہے یہ؟ لوگوں نے کہا نہیں, آپ کا آپ کا آپ ہی کا پوتا ہے یہ. کہ اچھا, اتنا کمزور کیوں ہے بھائی؟ موقع ملا عبداللہ بن عمر کو کہ یہ موقع اچھا ہے مومن سے کہنے کا کہ جتنا مال آتا ہے آپ خرچ کر دیتے ہیں انصار مہاجرین پر اور دین کے تقاضوں پر, گھر والے پر خرچ نہیں کرتے. عبداللہ بن عمر نے آ کے کہا اے مومنین, یہ میرا بیٹا ہے آپ کا پوتا, کمزور اس لیے ہے کہ آپ گھر والے مال خرچ نہیں کرتے. فرمایا عبداللہ, اس وقت میں نہیں ہے کہ باپ بھی مومن ہے, جاؤ کما کے خرچ کرو. چنانچہ بیٹے نے بھی کمائی کی, تو کمائی کس طرح کی کہ جا کے کمزور اونٹ خریدے اور پھر اونٹوں کو چراگاہ میں ڈالا تاکہ یہ اونٹ چراگاہ میں بھی فربا ہو جائیں, اور اونٹوں کو لا کے پھر بازار بیچنے چاہا. جب یہ اونٹ خوب فربا ہو گئے اور موٹے ہو گئے, لا کے بازار بیچنے کے لیے لائے بازار بیچنے کے لیے, پھر باپ نے کہا کہ تجارت کرو. اللہ اکبر, کیسا تقویٰ تھا, کیسا تقویٰ تھا کہ جس کام کے لیے جو کام اللہ نے ذمہ داری کی, ذمہ داری کو اپنی دنیا کے لیے استعمال نہ کیا. حضرت عمر رضی اللہ تعالیٰ خود تشریف لے گئے اونٹوں کے بازار میں, سارے اونٹوں کو دیکھا تو دیکھا بڑے سر پر اونٹ کھڑے ہوئے ہیں. پوچھا یہ اونٹ کس کے ہیں؟ لوگوں نے کہا آپ کے بیٹے کے ہیں. اور فرمایا اچھا, واہ واہ واہ واہ, یہ خوشی اس لیے تھی تاکہ عبداللہ بن عمر خوش ہو کر آئے, مطمئن ہو کر ناراض نہیں ہوئے. حضرت عبداللہ بن عمر آئے دوڑتے ہوئے, امیر المومنین کیا بات ہے, یہ میرے اونٹ ہیں. حضرت عمر نے فرمایا اتنا عمدہ اونٹ کیوں لایا ہوں یہاں؟ امیر المومنین اس لیے لایا ہوں تاکہ یہاں بیچوں بازار میں اور یہ نفع حاصل ہو وہ بچے کا خرچ کروں. حضرت عمر نے فرمایا کہ تیرے اونٹ اس لیے فربا ہیں, تیرے اونٹ دوسرے اونٹوں سے اس لیے اچھے ہیں کہ لوگوں نے کہا ہوگا کہ حضرت کے بیٹے کے اونٹ ہیں, ذرا زیادہ خیال کرنا کھلانے پلانے میں, میری وجہ سے تیرے اونٹوں کا خیال کیا گیا ہو, خیال کیا گیا ہوگا, اور میں اپنی ذات سے نہیں ہوں, میں سارے مسلمانوں کا امیر ہوں. اس لیے عبداللہ بن عمر میرے کے لیے چاہتا ہے کہ تو جن اونٹوں کو بیچ اور جتنا نفع آ رہے تو مال میں جمع کرا دے اور ان کو بھی جو قیمت ہے وہ تو لے لے, جتنا نفع آ رہے اتنا میں جمع کرا دے. جن آخر مجھے ہوتی ہے نا وہ اپنے آپ کو اس طرح بچا کے چلاتے ہیں. میں تو عرض کر رہا تھا کہ عمر رضی اللہ تعالیٰ نے خود تجارت کرنے کا خلافت کے زمانے میں, بلکہ ایک مرتبہ حضرت عمر رضی اللہ تعالیٰ نے بیت المال سے حضرت عبد الرحمن بن عوف سے 4,000 درہم قرض مانگے ایک تجارت کے قافلے میں جا رہا تھا. اس نے جو ہے شراکت کے لیے اس نے لگانے کے واسطے ہو گئے قاصد بھیجا کہ جو عبد الرحمن بن عوف اس کے مالدار سے آگے تھے بہت, ان سے لے کے آؤ میرے واسطے 4,000 درہم قرض چاہیے. عبدالرحمن بن عوف نے کہا امیر المومنین آپ کے لیے کیا مشکل ہے, بیت المال سے لے لیجیے. حضرت عمر کو بہت سخت تکلیف ہوئی اور فرمایا کہ عبدالرحمن تم نے یہ کہا ہے کہ بیت المال سے لے لوں, اگر عمر گیا اس قافلے کی وجہ سے پہلے تم کہو گے کہ جان لے جو حضرت نے لیے ہیں بیت المال سے اور میں پکڑے جاؤں گا اللہ کے یہاں. اے عبدالرحمن میں تیرے یہ بخیل آدمی سے لینا چاہتا ہوں کہ میرے مرنے کے بعد میرے مال میں سے پورا پورا ادا کر لے. یہ کی احتیاط. اس لیے میرے دوستوں جو میں یہ سمجھانا چاہتا تھا کہ اسباب کر کرانا مقصود نہیں ہے, ایسا سمجھتے تھے بیوی بچے کو چھڑوانا مقصود نہیں ہے, ان دونوں کے اشتغال کو کم سے کم کرنا یہ مجھے گا ہے. دعوت رحبانیت کی نہیں ہے, دعوت اسلام کی ہے, دعوت اسلام کی ہے, رحبانیت دعوت نہیں ہے. تو میں نے عرض کیا ہے کہ تجارت چلانا مقصود نہیں ہے. جتنے شعبے ہیں حکومت سے لے کر تجارت تک زراعت تک ہر شعبے کا حکم کی تحقیق کرنا اور اس شعبے کا حکم پورا کرنا یہ مطلوب ہے دعوت سے. میرے محترم دوست بزرگوں ورنج بھائی, ایمانের যে আলামত যার দ্বারা ইমানের পরিচয় মিলে ইমান কি পরিমাণ আছে ইমান আছে কিনা সুবারে যে ইমানের আলামত হল এই যে আল্লাহ তাআলা যখন তার উপরে কোনো আলো তার পরিস্থিতি আনেন এবং বিপরীত অবস্থা তার উপরে সৃষ্টি হয় মুসিবত পরেশানি আসে তখন সে আল্লাহর দিকে রুজু হয় তওবার দিকে অগ্রসর হয় কারণ সে কথা বুঝে যে এই মুসিবত আল্লাহ পাকের তরফ থেকে আমার গুনাহের কারণে হয়েছে, কাজে আমি আল্লাহ তাআলার কাছে তওবা করি আল্লাহ তাআলার কাছে মাফি চাই, তো আল্লাহ তাআলা এই অবস্থাকে পরিবর্তন করে দিবেন. এ কথাই আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যেও বলছেন, ওয়ালানুযিকান্নাহুম মিনাল আযাবিল আযনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন. মুমিনের উপরে আল্লাহ তাআলা হালত আনেন অবস্থা আনেন এবং বিপদ আপদ পরেশানি নিয়ে আসেন, কেন এই জন্য যে সে যাতে আল্লাহর দিকে রুজু হয় এবং আল্লাহর দিকে সে ফিরে আসে. এই জন্য মেরে মহতরম দোস্ত ইমানের এক আলামত এটাও যে যখন কোনো বিপদ আপদ আসে পরেশানি আসে তখন মানুষ আল্লাহর দিকে রুজু হয়, কোনো কাফের বিপদ আপদে পরেশানিতে আল্লাহর দিকে রুজু হয় না, কারণ সে তো বিপদ আপদের পেরেশানিতে দুনিয়ার আসবাবের দিকে রুজু হবে, আসবাব তালাশ করবে যে কি দ্বারা কি কি আসবাবের দ্বারা আমি আমার এই অবস্থা বিপদ আপদকে কাটাইতে পারি. তো একজন কাফের আল্লাহর দিকে ফিরবে না, সে তো আসবাবের দিকে ফিরবে. একজন ইমানওয়ালা সেবা আসবাবের দিকে ফিরে এটা হইতে পারে না। ইমানের পরিচয় হলে যখনই তার বিপদ আপদ আসে তো সে আল্লাহর দিকে ফিরবে এবং তওবার দিকে ফিরে আসবে, আল্লাহর দিকে রুজু হবে এবং নিজের গুনাহকে স্মরণ থাকে আর না থাকে সে গুনাহ থেকে তওবা করে সে আল্লাহর দিকে অগ্রসর হবে। এটা হলো একটা এক আলামত যে যখন মানুষের উপরে আল্লাহ আর বিপদ আপদ পরেশানি আসে তো সে যদি ইমানদার হয়, ইমান ভিতরে থাকে, তো সেই ইমানের কারণে আসবাবের দিকে যায় না, টাকা পয়সা মানুষজন দুনিয়াতে কোনো উপায় উপকরণ এ সমস্ত দিকে সে ধাবিত হয় না, সে এই সমস্ত দিকে রুজু হয় না, সে আল্লাহর দিকে রুজু হয়ে যায় এবং আল্লাহর দিকে ফিরে আসে, তওবা ইস্তেগফারের দিকে ফিরে আসে। এই জন্য মেরে মহতরম দোস্ত বলেন যে ভাই আমাদের ইমান তো তখনই বোঝা যাবে যখন আমরা আল্লাহর দিকে ফিরব, যে কোনো হালত আর যে কোনো পরিস্থিতি আসে আল্লাহর দিকে ফিরব। ইমানের আলামত উনি বলেন যে তাকওয়া, আল্লাহর ভয়, এটা একটা ইমানের আলামত। এই তাকওয়া কারবারের মধ্যে, কামাই রোজগারের মধ্যে সর্বপ্রথম আসবে। যখন কামাই রোজগারের মধ্যে তাকওয়া আসবে, আল্লাহকে ভয় করা আসবে, তো সে কামাই রোজগারে হারাম থেকে নিজেকে বাঁচাবে। আর হারাম থেকে যখন নিজেকে বাঁচাবে তো মেরে মহতরম দোস্ত তার শরীরের ভিতরে মাংস এবং শরীরের ভিতরে রগের সাথে সমস্ত রগের ভিতরে যে রক্ত চলাচল করতেছে এগুলিও সব পাক আর পবিত্র হবে। তোমের মহতরম দোস্ত এটার উপরে ভিত্তি হবে তার এবাদত বন্দিগি, এটার উপরে ভিত্তি হবে তার সমস্ত জিকির তসবিহ, এটার উপরে ভিত্তি হবে তার সমস্ত দিনের, তার মুআশারাত পাক হওয়া, তার আখলাক সুন্দর হওয়া, এসব কিছু তো তার এই কামাইতে তাকওয়ার উপরে নির্ভর করে। কামাইয়ের ময়দানে সে কতখানি তাকওয়ার উপরে চলে, আল্লাহকে ভয় করে চলে, অর্থাৎ কামাই করে, হালাল কামাই করে, ওই হালাল খাদ্য খায়, হালাল খাদ্য পেটের মধ্যে ঢুকায়, তো এটার দ্বারা তার রক্ত মাংস তৈরি হয়, তো এই শরীর পাক পবিত্র। যেমন বাহিরের ওজুর দ্বারা নামাজের জন্য এবাদতের জন্য মানুষ পবিত্রতা হাসিল করে, বলে এমনিভাবে বলে যে কামাইতে তাকওয়া আনার দ্বারাও তার ভিতরে পবিত্রতা হাসিল হবে। তার রক্ত মাংস যে তার খাদ্য দ্বারা তৈরি হইতেছে ওই খাদ্য যদি হালাল হয় তো মেরে মহতরম দোস্ত তার শরীরে রক্ত মাংস এগুলিও হালাল হবে আর এগুলিও পবিত্র হবে, পবিত্র খাদ্য থেকে পবিত্র জিনিস তৈরি হবে। আর যদি তার খাদ্যই নাপাক হইল অর্থাৎ হারাম হইল তো এই নাপাক আর হারাম খাদ্য থেকে কি করে শরীরের ভিতরে পাক রক্ত আর পবিত্র যে মাংস তার শরীরের মধ্যে তৈরি হবে। এই জন্য বলেন যে তাকওয়া সর্বপ্রথম তাকওয়া আনতে হবে কামাইয়ের মধ্যে, আর কামাইয়ের ময়দানে তাকে তাকওয়া আনতে হবে, এখানে তাকে হালালের উপরে আসতে হবে। যখন তার কামাইয়ের ময়দানে তাকওয়া আসবে তখন তার ইবাদত বন্দেগি বলেন, তার মুআশারাত বলেন, তার মুআমালা, তার আখলাক বলেন, তার ইবাদত বন্দেগি বলেন, তার ইমান বলেন, সব লাইনের মধ্যে সে উন্নতি করবে। আর যদি এইখানে তার তাকওয়া নষ্ট হয়ে যায়, এইখানে তার তাকওয়া না থাকে আর সে হারাম কামাই খায়, তো মেরে মহতরম দোস্তা বুজুর্গ এই অপবিত্র খাদ্য তার ভিতরে তার রক্ত মাংসকে অপবিত্র করবে, তার ইবাদত বন্দেগি সব অপবিত্র হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আর মেরে মহতরম দোস্তকার যতই মেহনত মুজাহাদা হোক না কেন সবই নষ্ট হওয়ার বরবাদ হয়ে যাবে। এই জন্য বলেন যে একজন ইমানওয়ালা তার ভিতরে ইমানের পরিচয় হলে যে তার ভিতরে তাকওয়া, তার ইবাদতের মধ্যে তাকওয়া, তার সব বিষয়ে আল্লাহকে ভয় করা, বিশেষভাবে সর্বপ্রথম সে তার কামাইয়ের মধ্যে রোজগারের মধ্যে সে তাকওয়া নিয়ে আসছে। এই তাকওয়া আনা এটাও একটা তাকওয়া, এটাও একটা ইমানের পরিচয় এবং ইমানের আলামত। এমনিভাবে মেরে মহতরম দোস্তা বুজুর্গ, এটা আমাদের উদ্দেশ্য এটা নয় যে সে দুনিয়ার কাজ কারবার এগুলিকে সে ছেড়ে দেয় আর আল্লাহর উপরে ভরসা করুক, আল্লাহর উপরে তাওয়াক্কুল করুক, সব কিছু ছেড়ে দেওয়া, এটা উদ্দেশ্য নয়। মেরে মহতরম দোস্তা বুজুর্গ বলেন যে দুনিয়ার যত আসবাব আছে, যে সমস্ত কাজকর্ম মানুষ করে কামাই রোজগারের লাইনে অথবা পারিবারিক জীবন পরিবার পরিজন, এদেরকে ছাড়তে বলা হইতেছে না, বরং বলা হইতেছে কথা যে এই সমস্ত বিষয়ের মধ্যে তুমি কামাই রোজগারের মধ্যে কমসে কম সময় লাগাও, তোমার পরিবার পরিজনের মধ্যে তুমি কমসে কম সময় লাগাও, সময়কে কম করো তুমি সেখানে। এটাই হল মুজাহাদা। মেরে মহতরম দোস্ত মুজাহাদা বলেই এটাকে, যে সে তার কামাই রোজগারে দুনিয়ার এবং তার পরিবার পরিজনের মধ্যে সেখানে তার সময়কে কমাইল, এটাকে মুজাহাদা বলে। মুজাহাদা এটাকে বলে না যে সে আসবাবকে ছেড়ে দিয়া আল্লাহর উপরে ভরসা করল। আল্লাহ তারা আসবাব পয়দা করলেনি কেন? আল্লাহ তারা আসবাব এই জন্য পয়দা করেন নাই যে আমাকে আপনাকে আমাদের প্রয়োজনকে মিটাইবার জন্য আল্লাহ তারা এই সমস্ত আসবাবের মুখাপেক্ষী, বরং আল্লাহ তারা এই আসবাবকে সৃষ্টি করছেন, এটার উদ্দেশ্য আল্লাহ তারা বলে দিছেন, ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতাল্লাহ লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা, যে আমাদেরকে পরীক্ষা করার জন্যই আল্লাহ তারা এই আসবাবকে সৃষ্টি করছেন। যে আল্লাহ তারা দেখতে চান যে আসবাবের মধ্যে কে আল্লাহ তাআলার হুকুমকে পুরা করতেছে কত উত্তম ভাবে, আর কে আল্লাহ তাআলার হুকুমকে ছাড়তেছে এই আসবাবের থেকে। এটা আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য এই আসবাবকে সৃষ্টি করছেন। মেরে মহতরম সর্ব বলেন যে আসবাব এটা এই জন্য সৃষ্টি করেন নাই যে আল্লাহ তাআলা এই আসবাবের মুখাপেক্ষী। আজকের মুসলমান সে তার আসবাব তৈরি করা, সে মনে করে যে আসবাবের মাধ্যমে আল্লাহ তাআলা দিবেন। তো উনি বলেন যে আল্লাহর পানা নাউজুবিল্লাহ, এটা তো আল্লাহ তাআলার উপরে ঈমানকেই খতম করে দিল, যেন আল্লাহ তাআলা এই আসবাবের মুখাপেক্ষী ছিলেন, এটাকে আমি তৈরি করে দিলাম, তো এখন আল্লাহ তাআলা যা এই আসবাবের মধ্যে করতে চান করতে পারেন না। মেরে মহতরম দোস্তা বুজুর্গ, এটা তো আমার ঈমানকেই ধ্বংস করে দিল, বরং আল্লাহ তাআলা তো কোনো আসবাবেরই মুখাপেক্ষী নন, তিনি বিনা আসবাবেই সব কিছু করতে সক্ষম। আল্লাহ তাআলার কাছে আসবাব পেশ করা নয়, বরং আল্লাহ তাআলার কাছে আমল পেশ করতে হবে। আল্লাহ তাআলার কাছে আসবাব বানায় পেশ করা নয়, বলে এই আমি ক্ষেত নিয়ে রয়েছি, ক্ষেত তৈর করছি, বিচ্ছি রয়েছি, এখন আল্লাহ ফসল দিবে, বলে আল্লাহ তাআলাকে ক্ষেত দেয়া বিচ্ছি দেয়া ওই ক্ষেত দেখানি নয়, বরং তুমি তোমার নামাজ দেখাও, তুমি তোমার আল্লাহ তাআলার জন্য তোমার আমল দেখাও। তো যখন তুমি আমল দেখাবে, ওই আমলের উপরে আল্লাহ তাআলা করবেন। আল্লাহ তাআলা কোনো আসবাবের সঙ্গে ওয়াদাও করেন নাই, আল্লাহ তাআলার কোনো কুদরত আল্লাহ তাআলার এই সমস্ত আসবাবের সঙ্গেও নাই। আল্লাহর ওয়াদা আল্লাহর কুদরতের সঙ্গে, আল্লাহ তাআলার ওয়াদার সঙ্গে আল্লাহ পাকের কুদরত। আল্লাহ তাআলার ওয়াদা হল আল্লাহ তাআলা হুকুম পুরা করার সঙ্গে, আমল আমলের সঙ্গে, আমলের সঙ্গে আল্লাহ তাআলার ওয়াদা, আল্লাহর ওয়াদার সঙ্গে আল্লাহ তাআলার কুদরত, আসবাবের সঙ্গে না ওয়াদা না কুদরত। মেরে মহতরম দোস্তা বুজুর্গ, মানুষ এ কথা মনে করে যে আসবাব লাগবে, দুনিয়াতে আসবাব তৈরি করতে হবে, আল্লাহ তাআলা ওই আসবাবের মাধ্যমে আমাকে দিবেন। উনি বলেন যে না, আল্লাহ তাআলাকে আসবাব তৈরি করে দিতে হবে না, বরং আল্লাহ তাআলাকে আমল করে দেখাইতে হবে, ওই আমলের উপরে আল্লাহ তাআলা যা ইচ্ছা তা করতে পারেন। আল্লাহ তাআলা কোনো আসবাবের মুখাপেক্ষী নন, কোনো আসবাব আল্লাহ তাআলার প্রয়োজন নাই, বিনা আসবাবেও আল্লাহ তাআলা করতে পারেন। তারপরেও এই আসবাব এই জন্যই দিচ্ছেন, আসবাব এই জন্য দেন নাই যে আসবাবের মুখাপেক্ষী আল্লাহ তাআলা, আসবাব এই জন্য দিচ্ছেন যে আল্লাহ তাআলা দেখতে চান যে এই আসবাবের ভিতরে কে তার আমলকে উত্তম করে। পরিবার পরিজন ছেড়ে দেওয়া, ব্যবসা বাণিজ্য ছেড়ে দেওয়া, দুনিয়ার কামাই রোজগার ছেড়ে দেওয়া, এটাকে মুজাহাদা বলে না, এটা তো হল রুহবানিয়ত, বৈরাগ্যতা। ইসলামে বৈরাগ্যতা নাই, তবে ইসলামে মুজাহাদা আছে। বৈরাগ্যতা ইসলামের মধ্যে নাই যে দুনিয়ার সব কিছুকে ছেড়ে দিল, কাজ কারবারকে ছেড়ে দিল এবং সে তার পরিবার পরিজনকে ছেড়ে দিল, এটা নয়। মাওলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলী বলছেন এই কথা যে আসবাব এখতিয়ার করতে হবে, তবে এই আসবাবকে এই জন্য এখতিয়ার করা নয় যে আল্লাহ তারা এই আসবাব ছাড়া করতে পারেন না, বরং আল্লাহ তো আসবাব ছাড়াও করতে পারেন, কিন্তু আমি আসবাবকে এখতিয়ার করতেছি এই জন্য যে আসবাবের ভিতরে আল্লাহ তালার হুকুমকে ঢুকাইব। আমার দোকানে আল্লাহর হুকুম ঢুকাবো, আমার পরিবারের মধ্যে আল্লাহর হুকুম ঢুকাবো। তো আল্লাহ তালার হুকুমকে দাখিল করার জন্যই, আল্লাহর হুকুমকে এই আসবাবের ভিতরে ঢুকাবার জন্যই এই আসবাবকে এখতিয়ার করা। দোকানদারি করা এই জন্য নয় যে এই দোকানদারির মাধ্যমে আল্লাহ তালা আমাকে রুজি দিবেন, বরং দোকানদারি এই জন্য করা যে এই দোকানের মধ্যে আমি আল্লাহ তালার হুকুমকে পুরা করব। তো যখন আমি আল্লাহর হুকুমকে পুরা করব, তো আল্লাহ তালা তার হুকুমের সঙ্গে ওয়াদা করে রাখছেন এবং আল্লাহ তালা তার কুদরত দিয়া তার ওয়াদাকে পুরা করার যে ক্ষমতা রাখেন, আল্লাহ আব্রত রাখেন, এরকম যে কোনো পরিস্থিতিতে যে কোনো অবস্থায় তিনি তার ওয়াদাকে পুরা করতে পারেন। সেই জন্য মেরে মোহতরম দোস্তা বুজুর্গ, এটা একটা ভুল ধারণা। মানুষ মনে করে যে আসবাব এটা তৈরি করে আল্লাহ এটার মাধ্যমে দিবেন, নাউজুবিল্লাহ, তাহলে তো ইমানই থাকলো না আল্লাহর উপরে যে আল্লাহ তালাকে আমি এই সমস্ত আসবাবের মোকাপেক্ষী মনে করলাম না। আল্লাহ তালা এই সমস্ত আসবাবের মোকাপেক্ষী নন, আল্লাহ তালা সরাসরি করতে পারেন, কোনো আসবাবের মোকাপেক্ষী নন, বিনা আসবাবে তিনি করতে পারেন। আল্লাহকে যেটা পেশ করে দেখাইবার জিনিস সেটা হলো আমল, আসবাব নয়। বাকি আসবাবের মধ্যে লাগা, অর্থাৎ ওই আমলকে, ওই আসবাবের মধ্যে ওই আমলকে করা। এই জন্যই মেরে মহতরম দোস্তা বুজুর্গ বলছেন যে আসবাবের মধ্যে মুজাহাদা হলো এই যে এটাকে কম করো, তুমি আসবাবের মধ্যে তোমার মশগুলিকে কম করো, তোমার পরিজন পরিজনের পরিবারের মধ্যে মশগুলিকে কম করো, এইটা তোমার মুজাহাদা হবে। তোমাকে আসবাব একেবারে ছাড়তে বলা হয় নাই, যেটাকে বৈরাগ্যতা বলে। ইসলামের মধ্যে কোনো বৈরাগ্যতা নাই। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তারাও আসবাবকে এখতিয়ার করছেন, আল্লাহ তাআলা তো এই আসবাবকে তৈরি করছেন, আল্লাহ খামাখা কোনো জিনিসকে তৈরি করেন নাই। যদি আসবাব এখতিয়ার না করাই হতো, তাহলে আসবাব সৃষ্টি করলেন কেন? আল্লাহ তাআলা তো অনর্থ সৃষ্টি করেন নাই, আর সৃষ্টির উদ্দেশ্য আল্লাহ তাআলা পরিষ্কারভাবে বলে দিচ্ছেন যে আমি তোমাদেরকে পরীক্ষা করার জন্যই এই আসবাবকে তৈরি করছি, যে আসবাব থাকা সত্ত্বেও কে আসবাব থেকে হওয়া বুঝে আর কে আমার থেকে হওয়া বুঝে। সে আসবাব তৈরি করলো, এদের দ্বারা তার প্রয়োজনকে মিটাইল, এখন সে যে তার প্রয়োজন মিটল এটা কি সে আসবাব থেকে মনে করতেছে, না এটাকে সে আল্লাহ থেকে, আল্লাহ তার প্রয়োজনকে মিটাইছেন এ কথাকে মনে করতেছে, এটা আল্লাহ তাআলা দেখতে চান, এই পরীক্ষা আল্লাহ তাআলা করতে চান। এই জন্য সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তারাও আসবাবকে এখতিয়ার করছেন, কিন্তু আসবাবকে এই অর্থে এখতিয়ার করেন নাই যে আসবাবের মাধ্যমে আমি আমার রুজি রোজগার করব। আসবাবকে তারা এই জন্যই এখতিয়ার করছেন যে তারা এই আসবাবের মধ্যে আল্লাহ তাআলার হুকুমকে পুরা করবেন। এবং সবচেয়ে ইমানের মধ্যে উঁচা দরজা হওয়া সত্ত্বেও, ইমানের মধ্যে কামের দরজার ইমানওয়ালা হওয়া সত্ত্বেও আসবাবকে এখতিয়ার করতেছেন। আসবাবকে এখতিয়ার করা এটা কোনো ইমানের খেলাফ জিনিসও নয়, কি ইমান আছে তো আসবাব এখতিয়ার করবো কেন? সব কায় কারবারকে সব ছেড়ে দিয়া, পরিবার পরিজন ছেড়ে দিয়ে আমি তাওয়াক্কুল করতেছি, আল্লাহর উপরে ভরসা করি, আর আমি মনে করি যে আল্লাহই খাওয়াইবে, আল্লাহই পালবে, সেই জন্য সব আসবাবকে ছেড়ে দিতেছি। উনি বলতেছেন এই কথা যে সবচেয়ে কামিল ইমানওয়ালা এই উম্মতের মধ্যে, সবচেয়ে সর্বোচ্চ ইমানওয়ালা তিনি হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আল্লাহর রাসূলের খলিফা। খিলাফত পাওয়ার পরে তিনি চাদরের কাছি কাঁধে নিয়ে বাজারের দিকে রওনা দিচ্ছেন। লোকেরা বলতেছে আপনি কই যান, কয় যে বাজারে চাদর বেচবো, আর পরিবারের ভরণ পোষণ আমাকে করতে হবে, ওটা তো আমার জিম্মায়। বলে না, এটা হইতে পারে না, আপনি খেলাফতের কাম করবেন না ব্যবসা বাণিজ্য করবেন? আপনি খেলাফতের কাম করতে হলে, যদি আপনি খেলাফতের কাম করতে হয় তো আপনাকে অবসর হইতে হবে ব্যবসা বাণিজ্য থেকে, বেচা কেনা থেকে। আপনার পরিবার পরিজনের ভরণ পোষণ এটা বাইতুল মাল থেকে করা হবে। আর আবু বকর সিদ্দিক রাজি হইলেন না তাদের কথায়, বললেন যে হ্যাঁ, পরামর্শ রাখো, মশওয়ারা হোক, প্রয়োগ হোক। তারপরে উনি একান্ত বাধ্য হইয়া এটাকে গ্রহণ করলেন। অর্থাৎ সেই চাদরের বেচা কিনা, চাদরের ব্যবসা বাজারে যা করবেন এদেরকে ছেড়ে দিলেন, বাইতুল মাল থেকে প্রয়োজন মতো কিনে নিজে থাকলেন। তাও আবার বাইতুল মাল থেকে যা নিচ্ছেন মৃত্যুর আগে আগে তিনি তার চেয়ে বেশি বাইতুল মালে জমা করে গেছেন। এ নয় যে বাইতুল মাল পাইলাম একটা আর আমি খেলাফতের কাজ করতেছি। আরে খলিফা তো আমি দিনের কাজ করতেছি, খেলাফতের কাজ কি দুনিয়ার কাজ? এই কাজের বিনিময়ে তো আমি আল্লাহর কাছ থেকে পুরস্কার নিব, মুসলমানদের খেদমত করব, মুসলমানদের জন্য আমি এই কাজ করতেছি। তো কাজে এই কাজ তো আমার দিন, এটার বিনিময়ে আমি আল্লাহর কাছে পুরস্কারের আশা করি। সেই জন্য তারা এরকম মনে করেন নাই যে পাইছি একটা খেলাফত আর আছে বাইতুল মাল, তো এরকম একেবারে নিজের ইচ্ছা মতো যা ইচ্ছা তা খরচ করব, এবার পরিবার পরিজনকে খুব খাওয়ায়া দাওয়ায়া মোটা সোটা বানাইব। মেরে মহতরম দোস্ত তা করেন নাই, বলে বাইতুল মাল মুসলমানদের মাল, আর আমি খেলাফত করতেছি তো আল্লাহর জন্য, আমি তো কোনো মানুষের জন্য করতেছি না, আমি কেন মুসলমানদের মাল থেকে নিব? সবাই পরামর্শ করে যা কিছু ওনার জন্য ধার্য করছেন তা তিনি জরুরবশত সবাই বলছে বলে পরামর্শ হয়েছে বলে উনি নিয়েছেন ঠিকই, কিন্তু তারপরেও তিনি এই সব যা কিছু এই দুই বছরের মধ্যে খেলাফতের বছরে তিনি যা কিছু বাইতুল মাল থেকে নিয়েছেন তার চেয়ে অতিরিক্ত, তার চেয়ে বেশি তিনি বাইতুল মালে জমা করে গেছেন, যাতে ওনার এই খেলাফতের কাজটা খালেস থাকে আখেরাতের জন্য, পরিষ্কার থাকে আখেরাতের জন্য, আল্লাহকে রাজি করার জন্য। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি দ্বিতীয় খলিফা হলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অবস্থা একই ছিল, একই অবস্থা ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ওই কিছু ব্যবসায়ীদের সঙ্গে শরীক হইয়া অংশীদার হইয়া তিনি ব্যবসা চালাইতেন, আর ওই ব্যবসা মুনাফা থেকে ওনার ভরণ পোষণ হইত, আর তিনি খেলাফতের কাজও করতেন, তো ব্যবসাও করতেন, যদিও নিজে স্বয়ং ব্যবসার কাজে লিপ্ত হইতেন না, অন্যরা যে ব্যবসা করতেন তাদের সঙ্গে টাকা পয়সা দিয়ে শরীক হয়ে যেতেন। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, বাইতুল মাল থেকে যা কিছু উনি নিতেন মেরে মহতরম দোস্ত ওইটাও অত্যন্ত কম, এত কম যে সেটা দিয়ে ওনার ঘরের পরিবার পরিজনের যে খুব ভালো স্বাস্থ্য হবে এমন উপায়ও ছিল না। উনি বলেন কথা হযরত ওনার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমরকে, বলে আব্দুল্লাহ তুমি একথা মনে করো না যে তোমার বাপ বাইতুল মাল, তোমার বাপ খলিফা হয়ে গেছে, এখন তো বাইতুল মাল এখান থেকে তোমাদের জন্য খরচ করবে না, এই বাইতুল মাল তোমাদের জন্য নয়, এই বাইতুল মাল তো মুসলমানদের জন্য খরচ হবে, আমি তোমাদের জন্য এই বাইতুল মাল থেকে খরচ করব না। এভাবেই চলতেছিল। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বসেছিলেন, ওনার সামনে খুব দুর্বল একটা বাচ্চা আসলো, একেবারে হাড্ডিসার দুর্বল বাচ্চা। হযরত ওমর রাদিয়াল্লাহু বাচ্চাকে দেখে অত্যন্ত কাতর হয়ে গেলেন, আর জিজ্ঞাসা করলেন, আরে কার বাচ্চা এটা, এত দুর্বল কেন, আর এত এরকম কাষ্ঠসার কেন? যে উনি চিন্তায় পড়ে গেলেন। একজনে বলল, আমিরুল মুমিনিন, এই বাচ্চা তো আপনারই নাতি, আপনার ছেলের ঘরের ছেলে, আপনার ছেলের ঘরের নাতি, এই বাচ্চা তো আপনারই নাতি। বলে কার ছেলে? বলে আব্দুল্লাহর ছেলে। তাই তার এই অবস্থা কেন? আব্দুল্লাহকে ডাকলেন, হজরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আসলেন। হজরত উমর বললেন, এই ছেলের এই অবস্থা কেন? হজরত আব্দুল্লাহ ইবনে উমর মনে করলেন, এইটাই তো একটা সুযোগ, এই সুযোগে কিছু কয়ালে যে আমির মুমিনিন আপনার ঘরে আপনার নাতি বাইতুল মাল আপনার হাতে, আপনি দুই পয়সা যদি আপনার ঘরে খরচ করতেন তা আপনার নাতিরা খায়া পরে কিছু মোটাসাটা হইতো, স্বাস্থ্য হইতো। আপনি তো আপনার ঘরে কিছুই খরচ করেন না, যে তাদের শরীর এরকম হবে না তো কি হবে? আর তোমার রাজিল্লাহ আমি এই কথা শুনে আর আবদুল্লাহ ওমরকে বললেন, বাইতুল মালের আশা করো না এই আবদুল্লাহ, এ কথা মনে করো না, তোমার বাপ খলিফা বাইতুল মাল থেকে তোমাদেরকে খাওয়াইবে, এ কথার আশা তুমি করো না, যাও ব্যবসা করো, কামাই করো, নিজে কামাই করো, নিজের পরিবারের ভরণ পোষণের ব্যবস্থা করো। আর আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু অনুমতি পেয়া ব্যবসার জন্য নামলেন, বলে যে দুর্বল এবং কম দামে উঠ খরিদ করলেন, দুর্বল উঠ কম দামে খরিদ করে এটাকে চড়াইলেন, চড়াইয়া এদের মোটা সোটা করে বাজারে উঠাইলেন বিক্রি করার জন্য। খুব মোটা সোটা নাদুস নুদুস উঠ বাজারে বিক্রির জন্য উঠছে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু উঠ। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ঘুরতে ঘুরতে বাজারে যেয়ে উঠলেন, যেয়ে দেখে যে আরে এই বাজারের মধ্যে তো সবচেয়ে সেরা উঠ এই উঠ, এত নাজুক মোটা সোটা উঠ, কার উঠ এটা? বলে আরে আপনার ছেলের উঠ, আব্দুল্লাহ ইবনে ওমরের উঠ, এই বাজারে বিক্রি হওয়ার জন্য আনা হয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু দেখে খুব খুশি হলেন, আর আবদুল্লাহ ইবনে ওমরকে ডাকাইলেন, আর আবদুল্লাহ ইবনে ওমরও খুব খুশি খুশি আসলেন। আর ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ও আবদুল্লাহ তোমার উট এত মোটা সোটা, আর এই বাজারে সবচেয়ে সেরা সবচেয়ে দামি উট হবে, দামি বিক্রি হবে, তো তোমার উট যে এত মোটা সোটা কারণটা আমি বুঝছি, যখন তোমার উট চড়তে গেছিল তারা চরণভূমিতে তখন সবাই বলছে আমিরুল মুমিনিনের ছেলের উট, এদের একটু ভালো করে চলা, এদের তোমার ওই মুসলমানদের জমিনে আমিরুল মুমিনিনের ছেলে বলে খুব ভালো করে চড়াইছে, তো মানুষে আমিরুল মুমিনিনের ছেলে বলে চড়াইছে, তাতে তোমার উঁট এত মোটা সোটা আর তোমার উঁট এত তরুতাজা হয়েছে, যাও এই উঁট বিক্রি করো, এই উঁটের যা মুনাফা হবে সব মুনাফা বাইতুল মালে দাখিল করে দিবা, আর এই উঁটের যা মূল্য হবে এইটা তুমি নিয়ে নিও, এই উঁটের আসল মূল্যটা তুমি নিয়ে নিবা, যা মুনাফা হবে সব বাইতুল মালে দাখিল করে দিবা, কারণ আমিরুল মুমিনিনের ছেলে বইলা তোমার উঁটকে চরণভূমিতে লোকেরা ভালো করে চড়াইছে, এটা তো তোমার বাপের খেলাফতের কারণে চড়াইছে, তোমার বাপকে বুজুর্গ মনে করছে, বড় মনে করছে, সেজন্য তোমার এই উঁটকে ভালো করে তারা চড়াইছে, কাজেই এটার মধ্যে যা লাভ হবে এর লাভের অংশটা সবটাই তুমি বাইতুল মালে দাখিল করে দিবা। মেরে মহতরম দোস্ত বুজুর্গ উনি বলেন যে এই ঘটনা শোনানোর উদ্দেশ্য, আসলে আমার উদ্দেশ্য যেটা ছিল সেটা এই যে আসবাবকে ছুটানো, আসবাবকে ছেড়ে দেওয়া এটা কোনো ইমানের পক্ষের জিনিস নয়, বলে ইমান বলা আসবাব ধরবে কেন, আর এটা মেরে মহতরম দোস্ত তাওয়াক্কুলের কোনো পরিপন্থী জিনিস নয়, বিপরীত জিনিস নয়, যে তাওয়াক্কুল হলো না, আসবাব এখতিয়ার তো সাহাবারাও করছেন, যে আসলে আসবাবকে এখতিয়ার করতে হবে, এখানে আমার ইমানের পরিচয় হবে, ইমানের আলামত আসবে, এখানে আমার আমল দেখবেন আল্লাহ তাআলা, আমার ইমানের পরীক্ষা হবে যে আমি কতখানি এই আসবাবের মধ্যে আল্লাহ তাআলার হুকুমকে পুরা করতেছি, আল্লাহর উপরে ভরসা করতেছি এবং আল্লাহর উপরে নিজের ইমানকে রক্ষা করতেছি, আমি কি এই আসবাবের কারণে এই আসবাবের উপরে ভরসা করতেছি না আমি আল্লাহ তাআলার উপরে ভরসা করতেছি, আমি আল্লাহর উপরে ইমান রাখতেছি না এই আসবাবের উপরে আমি ইমান রাখতেছি, এটা পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা আমাদের আমলে পরীক্ষার জন্যই এই আসবাব দিচ্ছেন, এই আসবাবকে এখতিয়ার করতে হবে, না হলে পরীক্ষা হবে কিভাবে? পরীক্ষার জন্য তো এগুলি এখতিয়ার করতে হবে, অবলম্বন করতে হবে, কিন্তু পরীক্ষাটা যেটা হবে সেটার জন্য আমাদের খেয়াল থাকে যে পরীক্ষাটা এখানে হবে যে আমার ইমানের পরীক্ষা হবে, আমার আমাদের পরীক্ষা হবে। এই জন্য মেরে মহতরম দোস্তা বুজুর্গ উনি বলেন যে একজন মুসলমান সে দুনিয়ার বিভিন্ন হালতের মধ্যে যে বিভিন্ন পরিস্থিতির সম্মুখীন হয় এবং এখানে সে এই সমস্ত পরিস্থিতির মধ্যে আল্লাহর দিকে রুজু হয়ে যায়, আল্লাহর দিকে ফিরে আসে। যেমন শুরুতে বলা হল যে যে কোনো হালত আসে একজন ইমানওয়ালা তার ইমানের পরিচয় হলেই সে আল্লাহর দিকে ঝুঁকবে, আল্লাহর দিকে তওবা করবে। বলে এই জন্যই একজন মোমেন আর ইমানের উদাহরণ কোরআনে পাক হাদিসে পাকের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দিছেন। উনি বলেন আমি শুরুতে একটা হাদিস পড়ছিলাম, ওই হাদিসটার অর্থ হল এই যে একজন মোমেন আর ইমানের উদাহরণ হল ওই ঘোড়ার মতো যে ঘোড়ার পায়ের মধ্যে রশি বেদা কুটা লাগাই দিছে, কুটা কেড়ে দিছে, ওই ঘোড়া সে তার রশিকে টানতে টানতে ঘাস খাইতেছে, ঘাস খাইতে খেতে যখন রশিতে টান পড়ছে তখন সে আবার ফিরা কুটার কাছে চলে আসছে। তো মেরে মহতরম দোস্তা বুজুর্গ একজন মোমেনও এরকমই ঘোড়ার খাঁচড়ে দিয়ে যায় যে তার রশিতে যখনই টান পড়ে তখন সে ফিরা কুটার কাছে চলে আসে। একজন মোমেনেরও তাই যে যখনই তার উপরে কোনো হালাত আসে তো সে ঘুরে আসছে তার ইমান, ইমানের কুটার দিকেই আসবে, ইমানের কুটার দিকেই সে ফিরে আসবে, ইমানের দিকে ফিরে আসবে। এই জন্য মেরে মহতরম দোস্তা বুজুর্গ বলেন যে ভাই ইমানকে তার আলামতের সঙ্গে চিনতে হবে, এবং ইমানের আলামত একটা হল হালাত আসলে তওবা করা আর নিজের মধ্যে তাকওয়া পয়দা করা। আর মেরে মহতরম দোস্তা বুজুর্গ যে আসবাবকে আমরা এখতিয়ার করতেছি এই আসবাবকে ছুটাইয়া দেওয়ার উদ্দেশ্য নয়, বরং এই আসবাবের মধ্যেও আমার ইমানেরই পরীক্ষা হবে, আমার ইমানেরই পরিচয় করবে। نقل حركت یہ نقل حرکت ایمان کی حقیقت کو حاصل کرنے کے لیے ہے۔ حضرت فرماتے تھے جس چیز کو آپ اندر پیدا کرنا چاہتے ہو اعتبار حقیقت کے اس کو بستی سے تبلیغ کرو، بستی سے تبلیغ کرنا اس کو کہتے ہیں کہ مسلمان اپنے کلمے کو لے کر اور پورے دین کو لے کر عملی طور پر اس کو لے کر پھرے، امت کو اس دعوت سے مشاہدہ عظیم پیش کیا جائے گا اور ہمارے اندر اس دعوت سے ان اعمال کی حقیقت اور ایمان کا کمال ہمارے اندر پیدا ہوگا۔ اس لیے میرے دوست عزیز و بزرگوں یہ ہجرت صرف ترک وطن کا نام نہیں ہے، ہجرت کہتے ہیں ہر اس چیز سے رخ پھیر لینا جسے اللہ نے روکا ہے، ہمیں اپنے دین کو لے کر حرکت میں آنا ہے۔ اس لیے کہ اللہ کے راستے کی نقل حرکت یہ دین کی سرزمین شادابی کا واحد سبب ہے۔ جب مسلمان کے اندر جنود آ جائے گا اور اللہ کے دین کی نسبت پر نقل حرکت ختم ہو جائے گی تو زندگی میں دین آنے کے بعد بھی کہیں جانے گا زندگیوں سے، کیونکہ یہ بات بالکل حق ہے کہ نبی آئے دعوت آئے دین آیا، نبی گئے دعوت گئی دین گیا۔ ہمیں اپنے دین کو لے کر اپنے دین کو لے کر حرکت میں آنا ہے، اس لیے کہ نقل حرکت ہی امت میں دین کی بقا کا سبب ہے۔ میرے محترم دوست بزرگوں اٹھا اٹھی کرے تو بہت صبر کرے اور بولتے سر نے کہا کہ بھائی اسباب اختیار مدے اختیار کرار مدے حلال کمائی کرار مدے یہ سمپرکے جو فضیلت حدیثر مدے آستے بڑو فضیلت آستے یہ اسباب مدے حلال کمائی کروے তার পরিবার পরিজনের ভরণ পোষণের জন্য। তো আল্লাহ তাআলা তাকে কিয়ামতের দিন উঠাবেন এমন ভাবে যে তার চেহারা 14 তারিখে চাঁদের মতো উজ্জ্বল হবে। আবার যদি ব্যক্তি নিজের মাল বাড়াইবার জন্য ধনী হওয়ার জন্য ধনী হইয়া ধনী বলে পরিচিতি লাভ করার জন্য মাল বাড়াইবার জন্য হালাল কামাই করবে, আরাম না সে হালাল কামাই করছে, তো কিয়ামতের দিন সে উঠবে আল্লাহ তাআলা তার উপরে অত্যন্ত নারাজ এবং অসন্তুষ্ট হবে। এই জন্য মেরে মহতরম দোস্তা বুজুর্গ উনি বলেন যে এই দাওয়াতওয়ালা মেহনত যে আর এই দাওয়াতওয়ালা মেহনত তো এই জন্যই যে আমাদের ইমানের মধ্যে আমাদের দিনের মধ্যে হাকিকত পয়দা হয়, ইমানের হাকিকতকে হাসিল করার জন্য দিনের হাকিকতকে হাসিল করার জন্যই এই দাওয়াতের নকল হরকত, এই আল্লাহর রাস্তায় বের হওয়া, নিজের ঘর বাড়িকে ছাড়া হিজরত করা, এটাকেই হিজরত বলে, ঘর বাড়ি ছাড়া। বলে যে একটা হলো জাহিরি হিজরত, যে নিজের ঘর বাড়ি ছাড়লাম, আসল হিজরত হল আল্লাহ তাআলা যেটা থেকে নিষেধ করছেন সেটাকে পরিত্যাগ করা, সেটাকে ছাড়া, এটাই হলো আসল হিজরত। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, যখন এই উম্মত এই তার দিনকে নিয়ে নকল হরকতের মধ্যে ছিল, চলাফেরার মধ্যে ছিল, সারা আলমব্যাপী দুনিয়াব্যাপী তাদের হরকত চলতেছিল, তখন তাদের মধ্যে দিন তাজা ছিল। আর যখন এই উম্মত নকল হরকত ছেড়ে দিবে, দিন থাকা সত্ত্বেও তাদের মধ্যে দিন মিটে যাবে, দিন পাওয়া সত্ত্বেও তারা দিনকে হারাই ফেলবে। কারণ এই মেরে মহতরম দোস্ত বুজুর্গ, দিন জিন্দগিতে আসেই হলো দিনের জন্য যখন দাওয়াত দিবে, দিনের জন্য যখন হরকত করবে। এই জন্যই হযরত মাওলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন যে যে জিনিসকে তুমি তোমার ঈমান যকীন বানাইতে চাও, সেই জিনিসের দাওয়াত দাও, যখন তুমি দাওয়াত দিবে তো ওই জিনিসের যকীন তোমার দিনের ভিতরে পয়দা হবে। ঈমান দিনের ভিতরে তখনই আসবে যখন ঈমানের দাওয়াত চলবে। এই ঈমানের দাওয়াতকে নিয়ে দুনিয়াব্যাপী নকল হরকত করতে হবে, জামাত বলে বলে আল্লাহর রাস্তায় ফিরতে হবে, সারা দুনিয়ার আনাচে কানাচে ফিরতে হবে। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, যখন ফিরবে তখন মেরে মহতরম দোস্ত বুজুর্গ, দিন পুনরায় আবার তাজা হতে থাকবে, পুনর্জীবিত হতে থাকবে। আর এই নকল হরকত যদি বন্ধ করে দেয় তো পাওয়া দিন যেটা পাইছিল এটাও হারাইয়া যাবে, শেষ হয়ে যাবে। ইসকে লিয়ে রাজে ফরমাও, নিয়তে ফরমাও, কেহনা দিজাকে করনা হে, হর ঈমান ওয়ালেকে দাঈ বানানা হে। দেখো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নে দাঈ বানায়া, হর ইকো দাঈ বানায়া, যে ইসলাম কবুল করতা হে সব কে লিয়ে কোন দাওয়াত দিয়ে নিয়ে যাতা। আবু জাহল কে ভেজে ইকরামা, উনকো দাওয়াত দি হে তসবীহ আনে ওয়ালে নে, হালে তসবীহ আনে ওয়ালে তো ইস জামানে মে এরে সমঝে যাতে হে, দিন কে বারে মে কুছ জানতে হি নাহি আমতৌর সে, লেকিন वो कश्ती चलाने वाले इस किनारे से मजबूत सवार करे उस किनारे पर छोड़ दे। यमन की तरफ लेकर चला कश्ती लाने वाला, वो भी कलमे का दाई था। जब कश्ती में तूफान आ गए, समुद्र में तूफान आया और कश्ती बदलने लगी, तो इकरमा इस्लाम से बचकर भागे थे यमन की तरफ। जब कश्ती बदलने लगी तो इकरमा ने पूछा कि खुदा जैसे कि बचाव का रास्ता क्या है और निजात की जरूरत क्या है। کشتی والے نے کہا کہ اخلاص کا کلمہ کو بچ جاؤ گے۔ حضرت کہ میں نے کہا یہ اخلاص کا کلمہ کیا ہوتا ہے؟ کشتی والے نے کہا کہ لا الہ الا اللہ۔ حضرت کرمہ کہنے لگے اس لا الہ الا اللہ کے بچے کے لیے میں بھاگ رہا ہوں، اگر مجھے لا الہ الا اللہ کہنا ہوتا اور یہ کلمہ قبول کر کے اسلام میں داخل ہونا ہوتا تو میں کشتی میں بیٹھتے ہوئے کیوں بھاگتا؟ یہ کشتی والے نے دعوت کی اور ان کی بیوی نے ابھی یہ ساحل پر سے کپڑا ہلایا اور ان کو لے کے گئے حضرت محمد صلی اللہ علیہ وسلم کی خدمت۔ پھر کشتی چلانے والے کی دعوت پر ابو جہل کے بیٹے اکرمہ کو اسلام کی ہدایت ملی۔ اسی میں میں تو عرض کر رہا تھا کہ حضرت اکرم صلی اللہ علیہ وسلم نے ہر مسلمان کو دعوت دینے والا بنایا تھا۔ ہم سب یہ نیت کریں کہ ہماری زندگی کا مقصد یہ ہے کہ ہر خود ہر ایک کو دعوت دینا اور ہر ایک کو داعی بنانا۔ جب ہر فرد دعوت دینے والا بنے گا تو پھر ہر شخص حق کی طرف داعی ہوگا۔ یہ امت حق کی دعوت دینے سے ہی باقی کی دعوت سے بچ سکتی ہے۔ اگر امت حق کی داعی نہ ہوگی تو پھر امت باقی کی طرح محدود ہو جائے گی۔ سجن میرے محترم دوست بزرگ بولیں جی بھائی، ہمارے کے محنت کرنے کے لیے عزم ارادہ کرتے ہوئے نیت کرتے ہوئے اور نجی محنت کرو، یہ امت ایک ایک ویکتی کے یہ دعوت والا محنت سے داعی بناو، সে প্রত্যেকেই দাওয়াতের মেহনত করতে বলা হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবাদেরকে দায়ী বানিয়েছিলেন, দাওয়াত দিয়ে বলা ছিলেন তারা প্রত্যেকেই একজন মুসলমান সে তার ইসলামের দায়ী হবে, দাওয়াত দিয়ে বলা হবে, অপরকে দাওয়াত দিবে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা বলে সেই জামানায় যে কেউ ইসলামকে কবুল করত সেই দাওয়াতের মেহনত করতে বলা ছিল, তারা দাওয়াত দিয়ে বলা ছিল। বলে একটা নৌকার মাঝি সেও দাওয়াত দিতেছে। হযরত আবু ইকরামা যে আবু জাহেলের বেটা হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ইসলামের ঘটনা এরকমই, যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা জয় করলেন তিনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন না বলে ঈদের থেকে বাঁচার জন্যই তিনি এই আরব জমিন ছেড়ে ইয়েমেনে চলে যাওয়ার জন্য নৌকায় উঠলেন। তো নৌকায় যখন উঠছেন, নৌকা যখন চলতে শুরু করছে, সমুদ্রে তুফান উঠছে, নৌকা ডুবার অবস্থা। তো নৌকার মাঝি বলল, এখলাসের কলমা পড়ো, এখলাসের কলমা পড়ো। একরামা বললেন, এখলাসের কলমা আবার কি? তো মাঝি বলল, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। আর একরামা বললেন, আরে আমি তো এই কলমার ভয়ে তো ভাগতেছি, এই কলমা পড়ব না বলেই তো পলায়ন করতেছি, আরব থেকে ভাগে আমি ইয়েমেন চলে যাব, এই কলমার জন্য, কলমার কারণেই তো ভাগতেছি। আর এই কলমাই আমার ধরলো, এখন এই কলমাই পড়তে হবে। ওদিক থেকে বিবি ডাকতেছে পাহাড় থেকে কাপড় নাড়ায় নাড়ায়া। তো আখের বলেন যে হজরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলাহু ফিরে আসলেন এবং হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের খিদমতে হাজির হয়ে ইসলাম কবুল করলেন। তো একজন নৌকার মাঝি, সেও দাওয়াত দেবে বলা। এই জমানায় তো মেরে মোহতারাম দোস্ত বলেন যে মাঝিদেরকে কি মনে করা হয়, বলে তো দিন সম্পর্কে কিছুই জানে না, এ কি দাওয়াত দিবে? তো মাঝিকে দাওয়াত, কেউ দাওয়াত দিবে? মাঝি কাউকে দাওয়াত দিবে উপযুক্তই মনে করা হয় না। উম্মতে প্রত্যেক ব্যক্তিকেই দায়ী বানাইতে হবে, প্রত্যেক ব্যক্তি দায়ী হবে। যখন সে উম্মতে, এই উম্মত দায়ী হবে, তো সে বাতিলের হামলা থেকে, দাওয়াত থেকে সে নিজেকে রক্ষা করতে পারবে। আর যদি সে নিজের দিনের দায়ী, হকের দায়ী যদি সে যদি না হয়, হকের দাওয়াত দেনে বলা যদি না হয়, তো বাতিল তাকে দাওয়াত দিবে এবং বাতিল তাকে নিয়ে যাবে। যে নিজের হকের দাওয়াত দেয় না, সে বাতিলের দাওয়াতে, যে বাতিলের দাওয়াতে সে পড়বে। এই জন্য মেরে মহতরম দোস্তা বুঝব, বলে যে দিন হক, এটার দাওয়াত দিতে হবে। যখন এই দাওয়াত দিব, তখন এই দিন জিন্দা হবে। এই উম্মতের প্রত্যেক ব্যক্তি এই দিনের দাওয়াত দিবার দায়িত্ব তার উপরে, প্রত্যেক ব্যক্তির উপরে। হিম্মতে করতে শর্মায় মাশাআল্লাহ, চার ধরুন পাঁচ লাখ, তিন লড়াই হলে মা হ্যাঁ, ধরুন রাজে করে।